صرف اپنے لیے بنایا ہے. بنیادی طور پر ہر ایک اس بات کو سمجھتا ہے کہ جو چیز جس کام کے لیے بنائی جاتی ہے جب وہ اسی کام میں استعمال ہوتی ہے تو اس کی افادیت, اس سے استفادہ, اس کی منفعت وہ سامنے آتی ہے, اور اس کے مقابلے کا جو نقصان ہوتا ہے اس سے حفاظت ہو جاتی ہے. جب چیز جس کام کے لیے بنائی گئی ہے اس میں استعمال نہیں ہوتی اور اس طریقے سے استعمال نہیں ہوتی جو طریقہ بنانے والے نے بتلایا ہے, تو پھر منفعت اور افادیت تو ختم ہی ہو جاتی ہے, اس کے مقابلے کا نقصان اس کی اپنی حیثیت, اس کی اپنی سطح, جس سطح کی وہ چیز ہے اس کے اعتبار سے وہ نقصان سامنے آنا شروع ہو جاتا ہے. نحمده ونصلي على رسوله الكريم, اما بعد, محترم دوستو, بزرگوار بھائیو, এই প্রথমে আল্লাহ তাআলার হামদ ও সানা পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পাঠ করেন. এরপরে কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেন এবং তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মুবারাকাত থেকে বিজয়গত করে হাদিস তেলাওয়াত করেন. এরপরে বলেন যে মানব জাতিকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি, সেরা হিসাবে সৃষ্টি করছেন, পয়দা করছেন, বানাইছেন, এবং দুনিয়ার সব কিছুকে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিসটাকেও এই মানব জাতির খেদমতের জন্য বানাইছেন. আর এই মানব জাতিকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য বানাইছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দীদের জন্য বানাইছেন, আল্লাহ নিজের জন্য বানাইছেন. এরপরে বলেন যে একটা কথা, একটা ব্যাপার এমন স্পষ্ট যে দুনিয়ার সব মানুষ এটা জানে, বুঝে, যে জিনিসকে যে জন্য বানানো হয় যদি ওই জিনিস যেই মাকসাদে তাকে বানানো হয়েছিল ওই মাকসাদে উদ্দেশ্যে ব্যবহার হতে থাকে তো তার উপকার এবং উপকারিতা, উপকারের দিকগুলো আস্তে আস্তে মানুষের সামনে প্রকাশ পেতে থাকে, সমাজের সামনে, দুনিয়ার সামনে প্রকাশ পেতে থাকে. আর এই জিনিসটা যদি এইভাবে ব্যবহার না হইতো এবং এই জিনিসের মধ্যে যে ক্ষতির দিকটা আছে ওই ক্ষতির দিক থেকেও হেফাজত থাকে এবং ওই জিনিসটাও ব্যক্তিগতভাবে বিনষ্ট হয়ে যাওয়ার থেকে, নষ্ট হয়ে যাওয়ার থেকে মাহফুজ থাকে, নিরাপদে থাকে, নিরাপদ হেফাজতে থাকে, এ কথাটা সকলেই জানে. আর যদি যে জিনিসটাকে যে কারণে বানানো হয়েছে ওইটা যদি ওই জায়গায় ব্যবহার না হয় এবং বানানোওয়ালা যেভাবে ব্যবহার হওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন ওই বানানোওয়ালার নির্দেশ মোতাবেক যদি ব্যবহার না হয়, আবিষ্কারকের নির্দেশ মোতাবেক যদি ব্যবহার না হয়, তাইলে ওই জিনিসটার থেকে উপকৃত হওয়া তো দূরের কথা, উপকৃত হওয়ার খুব সুযোগ বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার দ্বারা কেউ আর উপকৃত হয় না, শুধু এখানেই থেমে থাকে না, বরং তার সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে ব্যবহার না হওয়ার কারণে সে নিঃশেষে যাইতে থাকে, নিজে ক্ষতিগ্রস্ত হয় এবং তার দ্বারা অন্যান্য যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হইতে থাকে, তার ক্ষতির থেকে কেউ বাঁচতে পারে না, এটা আমাদের সকলেরই জানার. ইসরো পুরি দুনিয়া মে আলমী সতহ সে যে সবসে বড়া আলমিয়া হ্যাঁ আর গলত ফেহমি মে তকরিবন শিমালি জুনুব মশরিক ও মগরিব দেহাত ও শহর আওয়াম ও হাওয়াস এক বহুত বড়ি গলত ফেহমি মে کہ اپنے ہاتھوں کی بنائی ہوئی چیزیں, یہ مائک انسانوں کے ہاتھ کا بنایا ہوا, یہ ممبر انسانوں کے ہاتھ کا بنایا ہوا, یہ کپڑے انسانوں کے ہاتھ کے بنائے ہوئے, یہ گاڑیاں, یہ ہوائی جہاز, یہ ریل انسانوں کے ہاتھ کے بنے ہوئے, یہ دیش پیٹ سے لے کر کے بڑی سے بڑی مشین, یہ انسانوں کے ہاتھ کے بنائے ہوئے. اس کے بارے میں تو تقریباً گاؤں دیہات کا ایسا کوئی آدمی جسے اپنے نام کا دستخط کرنا نہیں آتا وہ بھی جانتا ہے کہ یہ چیز کس کام کے لیے بنی ہے. اور اسی طرح ہر ایک اس کی کوشش کرتا ہے کہ اس کو بالکل اسی طرح استعمال کیا جائے جو طریقہ بنانے والے نے بتلایا ہے. اسی لیے بعض کم قیمت کی چیزوں کے ساتھ ایک پرچا ہوتا ہے, اس پر طریقہ بتلایا جاتا ہے, ذرا مہنگی سی ہوتی ہے تو بکلیٹ ہوتی ہے, اور زیادہ اگر قیمتی ہوتی ہے تو صرف کاغذ پر اور بکلیٹ پر استعفا نہیں کرتی ہے بلکہ عملی طور پر اس مشین کو فٹ کرنے, ہر پردے کی غرض, ہر پردے کا استعمال, ہر پردے کی منفعت, غلط استعمال کا نقصان, یہ سارا عملی طور پر بتلانے کے لیے بڑے بڑے انجینئر, بڑے بڑے ایڈوائزر وہ آتے. رونا یہ ہے لکڑی کی, لوہے کی, تانبے کی, پیتل کی, پلاٹینم کی, سونے کی, چاندی کی, مٹی کی بنی ہوئی اور انسانوں کے ہاتھوں بنی ہوئی چیزوں, اس کے بارے میں تو پوری دنیا اتنی چوکنی, لیکن اس کے لیے انسان, اس کے لیے آسمان ہے, اس کے لیے زمینیں ہیں, جس کے لیے مشرق و مغرب کے درمیان سے پڑے ہوئے سارے نظام ہیں, جس کے لیے روزانہ برابر اپنے وقت کی تعلیم کے ساتھ سورج کا کنور اور غروب ہے, یہ ٹھنڈی اور گرم ہوائیں ہیں, یہ قسم قسم کے میوہ جات, پھل پھول, غلے, سبزیاں, ترکاریاں, جس انسان کے لیے یہ ہے اسے خود اپنی غرض, ہم انسان ہیں, ہم دنیا میں کیوں ہیں, ہماری زندگی کا مقصد کیا ہے, ہم کہاں ہیں, ہماری کیا ذمہ داریاں بنتی ہیں, تقریباً الا ماشاء اللہ عام طور پر اس سے بے خبری, ناواقفیت, بلکہ اس سے بھی آگے آنکھیں بند کر رکھی ہے, تقریباً آنکھیں بند ہیں. قرآن کو یہ کہتا ہے کہ وقتی انتشی تم اخلاق سرون, تمہارے سر کے بالوں سے لے کے پیروں کے ناخون تک تمہارے اپنے اندر میں کتنے عالم چھپے ہوئے ہیں, کیا صلاحیتیں اور استعدادیں چھپی ہوئی ہیں, تمہاری ایک نظر پر, تمہارے ایک بول پر, تمہارے ایک قدم کی حرکت پر, تمہاری سوچ پر, تمہاری نیت پر کیا کچھ وجود میں آ سکتا ہے, اور کسی کے غلط استعمال پر کتنا زبردست نقصان. لیکن جیسے میں نے عرض کیا کہ اپنے ہاتھوں کی بنائی ہوئی چیزیں, اس کی منفعت, اس کی مذرت, اس کا طریق استعمال, غلط استعمال پر اس کا نقصان دنیا ساری سمجھ رہی ہے. اور عجیب بات یہ ہے کہ مشرق کے ہو مغرب کے, تاجر ہو یا کاشتکار, مالدار ہو یا غریب, مرد ہو, عورتیں ہوں, جوان ہو, بوڑھے ہوں, ہر ایک اپنی پوری طاقت, جان کی, مال کی, سہم و فراست کی, ذہن و دماغ کی, ہر طاقت اس پر لگائے ہوئے, فوج اتنا نہیں اس پر نازا ہے, اس پر نازا ہے, اس پر فخر کے نعرے ہیں. ہم نے اب یہ ہم نے یہ سامان تیار کر دیا ہے, اب یہ چیزیں وجود میں آ گئی ہیں, اب اس سے یوں ہوگا, اب اس سے اتنی دیر میں اتنی رفتار, روزانہ. اور عجیب بات ہے کہ انہیں چیزوں کے سامان انہیں چیزوں کے لیے انہیں سامانوں کے لیے یہ آدم کا بچہ, یہ آدم کا بچہ, یہ حوا کی بیٹی روز گرتی جا رہی ہے, پستی میں جا رہے ہیں, ذلت میں جا رہے ہیں. اسی لیے عام دنیا کے مارکیٹوں میں دیکھ لو, ایک لیٹر پیٹرول, ایک بوتل پانی, ایک بالش زمین کا ٹکڑا, چند گز کپڑا, یہ مہنگا ہے, اور آدم کے بچے کا خون سستا ہے. اس کی آبرو ریزی, اس کے اخلاق کے کھیل, اس کی توانائی کا غلط استعمال, اس کی آنکھیں کھول دینا, اس کا گلا کاٹ دینا, اس کی ٹانگیں توڑ دینا, اسے ہاتھوں پیروں سے بیکار کر دینا. اس وقت دنیا میں ایک لیٹر پیٹرول مہنگا ہے, سب سے سستی اگر کوئی مخلوق ہے تو انسان ہے. سب سے سستی مخلوق انسان, بھائی بھائی کے لیے, چچا بھتیجے کے لیے, مامو بھانجے کے لیے, پڑوسی پڑوسی کے لیے, چھوٹا بڑے کے لیے, عوام خواص کے لیے, خواص عوام کے لیے, مالدار غریبوں کے لیے, غریب مالداروں کے لیے. یہ جو بینکوں پر سنتری کھڑے ہوتے ہیں, بنگلوں کوٹھیوں پر پہرے دار کھڑے ہوتے ہیں, کس کے خطرے سے؟ جنگلوں سے بھیڑیے نہ آ جائے, عجائب خانے سے شیر نکل کر نہ آ جائے, ان سے خطرے کے مارے کھڑے ہیں. گلیوں میں, کوچوں میں, محلوں میں, اگر دس منزلہ بھی ہے تو ہر ایک میں, ہر منزل میں بسنے والے انسانوں سے جو خطرہ ہے, وہ جنگل کے بھیڑیوں سے, جنگل کے شیروں اور چیتوں سے, وہ ڈسنے والے زہریلے جانوروں سے وہ خطرہ نہیں ہے جو اس وقت انسان کو انسان سے خطرہ. کیوں کیوں یہ بات ہے؟ اس لیے کہ ساری محنت لگ رہی ہے اپنے باہر سامانوں کو بنانے کی, اور جتنا سامان باہر بنتا چلا جاتا ہے اتنا اندرون سیاہ سے سیاہ تر. عقیدہ, عمل, اخلاق کے ساتھ نیتیں, سوچ اتنی ہی گندی سے گندی بنتی چلی جاتی. پھر اللہ کا معاملہ ہر بندے کے اندرون پر ہے, بیرون پر نہیں. اسی لیے میں نے جو قرآن کی آیت عرض کرتا ہوں, میرے محترم دوستوں بزرگوں, انہیں بولیں جو برتمانے دنیا ویاپی برتمانے دنیا ویاپی سب سے دکھ جنک گھٹنا جیٹا اوستھا جیٹا سیٹا ہل পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, শহরের গ্রামের ছোট বড় ধনী গরিব সকলের কাছেই একটা জিনিস জানা আছে, সকলেই জানে যে দুনিয়াতে ছোট কোনো জিনিসের বেচাকেনা হইতেছে, ওর সাথে ছোট্ট একটা কাগজ থাকে যে জিনিসটার ব্যবহার পদ্ধতি, যদি আরো দামি কোনো জিনিস হয় একটা বইয়ের মতো থাকে, ক্যাটালগ নির্দেশনাগুলি থাকে, আর ওটা যদি বড় সড় কোনো মেশিন হয় আরো দামি কোনো জিনিস হয়, তাহলে যারা ওটাকে আবিষ্কার করতে বাড়াইছে ওটা যখন বিক্রি করে ক্রেতা যখন ওটাকে নিয়ে আসে ওটাকে ফিট করার জন্য ওটাকে ওটার থেকে প্রোডাকশন শুরু করার জন্য উৎপাদন শুরু করার জন্য বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় উপদেষ্টা তারা পাঠায় এবং তারা আসে ওটাকে সেট করে ওর এক একটা পার্ট সম্বন্ধে বলে এই পার্টটা এই কামের, এই পার্টটা এই কামের, এই পার্টটা এই কামের, এই অংশটা না থাকলে এই ক্ষতি হবে, এই অংশ না থাকলে এই ক্ষতি হবে, এই অংশ না থাকলে এই ক্ষতি হবে। একবার প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পার্ট এবং পার্টসকে তারা দেখায়, ব্যবহারের পদ্ধতি শিখায় এবং এটাকে সকলেই মেনে নেয়। এই মানুষের হাতের আবিষ্কারের ব্যাপারে মানুষে বড় উল্লাসিত, আনন্দিত এবং তারা সারা দুনিয়াকে কাঁপাইতেছে যে আমরা এটা আবিষ্কার করছি, এটা আবিষ্কার করছি, বর্তমানে এটা আবিষ্কার হয়েছে, আধুনিকতম আবিষ্কার, এটার দ্বারা এই হবে, এই হবে, এই হবে, এবং সকলেই এটাকে বিশ্বাস করে এবং ওই নিয়ম কানুন কর্তৃপক্ষের কাছে সকলেই মাথা নত করে, কেউ কোনো আপত্তি করে না। আশ্চর্যের বিষয়, পরিতাপের বিষয় যে মানুষ একটা কাঠ থেকে তক্তার থেকে শুরু করে লোহা, তামা, পিতল, হাওয়াই জাহাজ, বড় বড় সামুদ্রিক জাহাজ, গাড়ি, এই সব কিছু আবিষ্কার করে এবং এর উপরে তাদের গর্ব এবং এটা তাদের গৌরব, এটাই তাদের ধ্বনি সারা দিনে যে আমরা এটা আবিষ্কার করছি, এটা আবিষ্কার করছি, এটা আবিষ্কার করছি। এই সব কিছু লাভ লোকসান সম্বন্ধে মানুষের জানে, নিজের হাতের বানানো জিনিস, নিজের হাতের বানানো জিনিসের উপর তাদের এতখানি আস্থা, নিজের হাতের বানানো জিনিসের উপরে তারা এতখানি সতর্ক, ওটার ব্যবহার পদ্ধতিকে পরিপূর্ণভাবে মেনে চলার জন্য তারা এতখানি সতর্ক। মেরে মস্তরাব বলে যে আশ্চর্যের বিষয় যে মানুষ নিজের সম্বন্ধে একটু চিন্তা করল না, চিন্তা করে না, তাদের কাছে নিজের সম্বন্ধে চিন্তা করার সময় নাই, সুযোগ নাই। অর্থাৎ যে মানুষটা ছিল সৃষ্টির সেরা, যে মানুষটার জন্য আল্লাহ তাআলা সব কিছু করছেন, আসমান আল্লাহ তাআলা এই মানুষটার খেদমতের জন্য বানাইছেন, জমিনকে আল্লাহ তাআলা মানুষের এই মানুষটার খেদমতের জন্য বানাইছেন, পাহাড় পর্বত সব কিছুকে আল্লাহ তাআলা এই মানুষের খেদমতের জন্য সৃষ্টি করছেন। আর দুনিয়ার এক কথায় দুনিয়ার সমস্ত মখলুককে আল্লাহ তাআলা যেই মানুষটার জন্য সৃষ্টি করছেন, এই মানুষটা তার নিজের সম্বন্ধে চিন্তা করল না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন যে আপনি আনতিকু মাফালা আতুন শুনুন, তোমার কাছে কি একটু সময় নাই যে তোমার মধ্যে আমি কি কি জগৎ রাখছি, কি কি যোগ্যতা তোমার মধ্যে রাখছি, তুমি কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি যোগ্যতা সম্পন্ন, কতখানি দামি, কতখানি কিমতি, তোমার চোখের একটা সঠিক দৃষ্টিতে কি হইতে পারে, তোমার জন্য কি মঙ্গল বয়ে আনতে পারে, ভালো ভালাই নিয়ে আসতে পারে, তোমার হাতের পেশারা, তোমার পায়ের একটা কদম, তোমার দেমাগের একটা মুহূর্তের জন্য চিন্তা, দুনিয়া এবং দুনিয়াবাসীর জন্য আর ব্যক্তিগত তোমার জন্য কতখানি মঙ্গলজনক হইতে পারে, এটা তুমি একটু চিন্তা করলে না। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এই চিন্তা করার সময় আমাদের কাছে নাই। আর আফসোস হল তারা ব্যস্ত, তারা দুনিয়ার সমস্ত মানুষ ব্যস্ত ওই জিনিসের যাকে নিয়ে, যেটা তারা নিজে হাতে বানাইছেন, নিজে হাতে সৃষ্টি, ওইটাকে নিয়ে তারা ব্যস্ত। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, একটা নিয়ম, সাধারণ নিয়ম, সাধারণ নিয়ম, যে জিনিসের ব্যবহার, যে জিনিসের ব্যবহার বন্ধ হয়ে যায়, যে জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা শেষ হয়ে যায়, ছেড়ে বস্তর অন্তস্তর বুজুর্গ ওইটা আস্তে আস্তে তার দাম কমতে থাকে, মূল্য হ্রাস পেতে থাকে। আজকে যদি আমরা দেখি সারা দুনিয়াতে, দুনিয়াতে যত মার্কেট আছে, যত বাজার আছে, যদি আমরা ঘুরি আর দুটি তালাশ করি আর দেখি আর খবর নেই, প্রকৃতপক্ষেই যদি আমরা তালাশ করি তাহলে দেখব যে এক লিটার ডিজেলে, এক লিটার ডিজেলের একটা মূল্য আছে, এক লিটার পানির বোতলের একটা মূল্য আছে, এক গজ কাপড়ের মূল্য আছে, এটাও তো মাঝে দেবে না। সাধারণ থেকে সাধারণের এক মূল্য আছে, মেরে মহত্তর অন্তঃস্তর বুজুর্গ সবচেয়ে সস্তা যদি হয়ে যেয়ে থাকে বর্তমানে সারা দুনিয়াতে, তাহলে সেটা হলো মানুষের রক্ত, যার কোনো মূল্য নাই। দুনিয়াতে সব জায়গাতে, সব দেশে, সব অঞ্চলে, সব এলাকাতে মানুষের রক্ত বইতেছে, তার কোনো মূল্য নাই। এক লিটার তেলের ডিজেলের মূল্য আছে, এক গজ কাপড়ের মূল্য আছে, এক লিটার পানির মূল্য আছে, কিন্তু মূল্যহীন যদি হয়ে যায় থাকে তাহলে সে মানুষের রক্ত মূল্যহীন হয়ে গেছে, মূল্যহীন যদি হয়ে যায় থাকে তো মানুষের ইজ্জত আপনার মূল্য শেষ হয়ে গেছে, মূল্যহীন যদি হয়ে যায় থাকে মানুষের সম্মান ইজ্জত সম্মানের মূল্য শেষ হয়ে গেছে। মেরে মহত্তর বুজুর্গ, এটা হলো বর্তমানে অবস্থা। এই অবস্থার কারণটা কি? কারণটা হলো মানুষ ব্যস্ত হয়ে গেছে তার নিজের হাতের বানানো জিনিসকে নিয়ে, নিজের হাতের বানানো জিনিসকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, নিজেকে দেখার সময় নাই। আমরা কেউ কোনো দিনও নিজেকে নিয়ে চিন্তা করি না যে আমি কে, এই দুনিয়াতে আমার উপস্থিতি কেন, কেন আমাকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করার পিছনে আমার সৃষ্টিকর্তার মহরূপ, আমার যে খালেক, ওনার উদ্দেশ্য কী ছিল, কী ভাবছে উনি আমাকে সৃষ্টি করতে, এইটা চিন্তা করার, দেখার, বোঝার, এটা নিয়ে তো একটু সময় দেওয়ার এই সময় কারো কাছে, কারো কাছে নাই। ইল্লা মাশা আল্লাহ, দু চারজন মানুষ সাথে এমন থাকবে যারা এটা নিয়েও চিন্তা করে। ভাই ও দোস্ত, আজিজ আর বুজুর্গ, ইনসান গিরতে গিরতে গিরতে গিরতে কহাঁ পৌঁছ গিয়া, কোই কিছু কে পালতু কুত্তে কো ফের দে তো মুকদমা করত ফেরি, কোই কিছু কে পালতু বদরিয়া, ইয়ে তো বদরিয়া নচাতে হে, উসে ফের দে, উস পর ও লট বজানে কো তৈয়ার। لیکن انسانی معاشرے میں جو چاہے جس کی چاہے بہن بیٹی کو کھیل لے, جو چاہے جس کی عزت سے کھیل کھیل لے, جو چاہے جس کو جہاں چاہے اس کی صلاحیتوں کو استعمال کرا لے, کوئی آواز ہے نہ اس کے لیے کوئی بات نہیں. کسی کو قرآن نے قسمیں کھا کے کہا ہے, قرآن نے قسمیں کھا کے کہا ہے, ہم نے تو اس کو بہت اچھے ڈھانچے میں پیدا کیا تھا, لیکن یہ گرتے گرتے, یہ گرتے گرتے اتنا گرا ہے, بعض علاقوں میں آتا ہے کہ اس کی بعض نیتوں کی خرابی سے جہنم میں ایک طبقہ ہے جس سے جہنم خود روزانہ 400 مرتبہ پناہ مانگتی ہے. جس کی نیت, جس کا عمل, جس کا جذبہ زمین و آسمان کو جنت نشان بنا دے, جس کے عمل کی طاقت, حدیث پاک میں آتا ہے فرشتوں نے پوچھا کہ اللہ پاک آپ نے پہاڑ پیدا کیے ہیں, تمام زمینوں کو تھام رکھا ہے, کیا اس سے زیادہ کوئی طاقتور مخلوق آپ نے پیدا کی؟ ارشاد ہوا جہاں لوہا ہے وہ ہماری مخلوق ہے, ہم نے اس پر تاثیر رکھی ہے پہاڑوں کو چورا چورا کر دے. پھر پوچھا جب لوہے سے زیادہ تو طاقتور پیدا کی ہے مخلوق؟ ارشاد ہوا آنکھ ہے وہ ہماری مخلوق ہے, لہ تو پگلا دے. پھر پوچھا آنکھ سے زیادہ کوئی طاقت ہے مخلوق؟ ارشاد ہوا کہ ہمارا پانی ہے وہ ہماری مخلوق ہے, آگ بجھانے کی تاثیر ہم نے رکھی ہے. پھر پوچھا پانی سے زیادہ کوئی طاقت ہے مخلوق؟ ہوا ہے ہماری مخلوق ہے, پانی کو خوش کر کے بھاپ بنا کے اڑا کے لے جائے, پتہ ہے یہاں جوہر تھا یہاں پانی تھا. پھر پوچھا ہوا سے زیادہ کوئی طاقت اور مخلوق؟ ارشاد جاری ہوا, آدم کے بچے کے سیدھے ہاتھ کا صدقہ پہاڑوں سے بھے سے آگ سے پانی سے ہوا سے زیادہ طاقت اپنے میں رکھتا. اصل کا تو خود کی تو بب ابر بب ہما حضور پاک صلی اللہ علیہ وسلم نے کہ صدقے سے صدقہ اللہ کے غلط کو ٹھنڈا کر دیتا ہے, یہ پہاڑوں سے سکتا ہے نہ لوہے سے پھر سکتا ہے نہ ہواؤں کی نظر ہو سکتا ہے, لیکن آدم کے بچے کا یہ حال اللہ اکبر. کھجور کا ٹکڑا ہے اللہ کو راضی کرنے کے جذبے سے اللہ کے غضب کو ٹھنڈا کر دیتا ہے, لیکن اسی صدقے میں اگر نیت خراب ہے یہ ریاکاری ہے. تو جیسے میں نے عرض کیا تھا کہ یہ آدم ہے کہ جہنم کا وہ طبقہ اس سے خود جہنم روزانہ 400 مرتبہ پناہ مانگتی ہے, وہ ریاکاروں کے لیے. اس کی نیت, اس کا عمل, اس کا جذبہ, مشکا شریف کی یاد ہے, دنیا میں جب کبھی کوئی ظلم کرتا ہے, دنیا میں جب کبھی کوئی ظلم کرتا ہے تو بہت چھوٹی سی چڑیا ہماری یہاں اردو میں اسے بیا کہتے ہیں, اپنے گھونسلے میں انسان کے ظلم سے متاثر ہو کر وہ بیا دبلی ہو جاتی ہے اور سکڑ جاتی ہے. اسی لیے علماء نے عجیب بات لکھی ہے کہ یا تو باتوں ربیلا آسمان کی قیمت پیدا کرنے والا یہ بتلاتا ہے کہ مچھر کے پر کے برابر بھی نہیں, اور انسان اشرف المخلوقات خدا کا خلیفہ, چوری پر اس کے ہاتھ کاٹ دیے جائیں, علماء نے اس کی مقدار بتائی ہے, اتنی مقدار کی چوری ثابت ہو جائے تو چور کے ہاتھ کاٹ دیے جائیں گے قرآن کا فیصلہ ہے. یہ دونوں باتیں یا تو ساتوں زمین و آسمان مچھر کے پر کے برابر نہیں, یا اتنی سی رقم یا اتنا سا سامان, وہ اتنا ویلیوبل, وہ اتنا قیمتی, کیا شبہ مخلوقات کے ہاتھ کاٹ دیے جائیں؟ اللہ جزائے خیر دے علماء کرام کو. اسی لیے یاد رکھنا, زندگی کے کسی شعبے میں ہم علماء سے مستغنی ہو کر کے صحیح چل نہیں سکتے, وہ ہماری گھریلو زندگی ہو, کاروباری زندگی ہو, سماج و سوسائٹی کی زندگی ہو, انفرادی اجتماعی زندگی ہو, عقیدے اور عبادت و اخلاق و معاشرت کا معاملہ ہو, اہل علم سے مستغنی ہو کر ہم زندگی کے کسی شعبے میں سے چل نہیں سکتے. علماء نے عجیب بات کہی, یہ جو ہاتھ کاٹے جا رہے ہیں یہ اس مال کی قیمت کی وجہ سے نہیں, یہ ہاتھ کہاں ہے؟ یہ اشرف المخلوقات کی باڈی میں, اس کے جسم میں ہے. اس ہاتھ کی جب یہ ہاتھ کٹتے ہیں بارگاہ الہی میں, خدا خود شرماتے ہیں اسے خالی ہاتھ واپس کرتے ہوئے, اس کی حیثیت کتنی اونچی ہے. اس کی سب سے بڑی صفت امانت داری ہے. جب اس نے چوری کیا اور اپنی صفت اس کی ختم ہو گئی تو اب یہ بندہ اور بندر کا بندہ, آپ نے دیکھا ہوگا بندر کا بندہ, پانچ انگلیاں اور اس کے تو پنجے, اس کا تو پنجا بھی ایسا خوبصورت, ایک ہی باریک انگلیاں. اب یہ پنجا اور بندر کا پنجا دونوں برابر ہے, یہ اس قابل نہیں ہے کہ اس اشرف المخلوقات کے جسم میں رہے, اس لیے اس کو کھا دیا. اس ہاتھ کی یہ خوبی ہو کہ جب یہ بارگاہ الہی میں رکھتا ہے خود اللہ شرماتے ہیں اپنے بندے کو خالی ہاتھ واپس کرتے ہوئے. جس کی یہ صفت تھی, جس کی یہ حیثیت تھی, جس کی یہ قیمت تھی, وہی نہ رہی تب اس کے لیے کیا ہے؟ اس کا ہونا نہ ہونا سب برابر ہے. عرض میں نے کیا اسی لیے حدیث پاک میں آتا ہے الخلق عیال اللہ, مخلوق پوری کی پوری اللہ کا کنبہ ہے. احب الناس الی اللہ انفعہم للناس, مخلوق اللہ کا کنبہ ہے, پورے کنبے میں سب سے زیادہ خدا کا پیار اپنے اس بندے پر ہے جو اس کے کم عمدے کے لوگوں کو نفع پہنچاتا ہے. اسی لیے جو اہتمام اس انسان کی تعلیم و تربیت, اس کی صلاحیتوں کو ٹھکانے لگانے, اس کے اندر کے جوہر کے اجاگر ہونے کے لیے جو اہتمام اللہ نے کیا ہے, بے شک آسمان بہت لمبے چوڑے ہیں, زمینیں بہت لمبی چوڑی, سورج کا یہ ہندا, یہ ستارے, یہ چمکتے ہوئے تارے, یہ بہتی ہوئی دریائیں, وہ سمندر جہاں میں وہ منگے اور موتی, وہ سونا چاندی کی اور پیٹرول پلاٹین کی کانے, اس کے لیے وہ اہتمام نہیں ہے جو اس انسان کے لیے. جس دن سے اس انسان کا وجود اور جس دن سے اس کی آمد اس دنیا میں شروع کی ہے, اسی دن سے اس کی تعلیم کے لیے آسمانی کتابیں اور صحیح ہے, اور عملی طور پر نمونہ انبیاء اور رسول علیہ الصلوۃ والتسلیمات کو بنایا, جو اس کے ایک ایک پرزے کی قیمت بتائیں گے کہ اگر تمہاری آنکھ سے ایک آنسو مکھی کے سر کے برابر نکل آیا خوف خدا سے اللہ کے آنسو کی قیمت یہ ہے کہ پاپوں سے, گناہوں سے, معصیتوں سے, ناکامیوں سے جو جہنم میں پھڑکا رکھتی ہیں, ایک آنسو کی تاثیر جہنموں کو ٹھنڈا کرتی. تمہارا یہ کوش لا الہ الا اللہ, لا الہ الا اللہ محمد رسول اللہ, تمہارا یہ کوش زمینوں سے اٹھ کر آسمانوں کی سلمیوں میں جاتا ہے, عرش الہی کے سامنے کے نورانی سکون کو جمل شہر تک میں لے آتا ہے. خود خالق کائنات اس سے کہتا ہے تھم جا, رک جا, کیسے رکوں, کیسے تھموں, زمین پہ بیٹھ کر کلمے کے پڑھنے والے کی بخشش کا بھی فیصلہ نہیں ہوا. جس کی زبان سے بول, جس کی نظر, جس کی آنکھ کا آنسو, جس کی سوچ, جس کی سوچ پر بڑی بڑی جنتوں کے سودے ہوتے ہیں, جس کے قدموں پر زمینیں گواہی دیتی ہیں, جس کی زمینیں فخر کرتی ہے, جب کوئی اللہ کا بندہ ایمان کی دعوت کو لے کر اللہ کے ذکر کو کرتا ہوا اللہ کی بڑائی اللہ کی عظمت اللہ کی پاکی اللہ کی توحید اس کو کرتا ہوا گزرتا ہے. اس کے برابر کی زمینیں اس پر یہ زمین کا وہ ٹکڑا جس پر یہ گزرتا ہے وہ پھر کرتے ہیں. اسی لیے میں نے عرض کیا کہ مخلوقات بہت ساری لیکن اس انسان کی تعلیم و تربیت کے لیے جیسے قرآن کہتا ہے انا هو ربیت مدر علی الناس للذی ببکت مبارکا وہدا للعالمین فیہ آیات بینات مقام ابراہیم ومن دخلہ کان آمن. چونکہ اسے آنا ہے, یہ آدم کا بچہ دنیا میں آئے گا, یہ اللہ کا خلیفہ آئے گا, یہ نبی کا نمائندہ آئے گا, اس کے چاروں طرف وہ ساری شکلیں ہوں گی, اس کی صلاحیتیں, اس کی جانیں, اس کے مال صحیح ٹھکانے پر لگے. اس کے لیے جس طرح پڑھائی کے لیے مدرسے ہوتے ہیں, اسکول ہوتے ہیں, کالج ہوتے ہیں, سب سے پہلے اللہ نے اپنا گھر بنوایا. اتنا ہو رہا بھائی کہ یہ تربیت کی جگہ یہ ہے جہاں زندگیاں نبوت کے سانچے میں ڈھلا کرتی ہے, جہاں صدیقیت تو فاروقیت اجاگر ہوا کرتی ہے, جہاں عثمان علی کے جذبات بنا کرتے ہیں, جہاں ابو ہریرہ زید بن ثابت عبد الرحمن بن عوف اور ثابت بن وقاص جہاں وجود میں آیا کرتے ہیں. جیسے کہتے ہیں یہ اس کالج کے پڑھے ہوئے ہیں, اس یونیورسٹی کے پڑھے ہوئے ہیں, جن کی ڈگری فلاں جگہ کی ہے, ان کی یہ ڈگری ہے, ان کی یہ حیثیت ہے. جیسے یہ ہو کہ سب سے پہلے مشترکہ طور پر تمہارے تاجر, تمہارے کاشتکار, تمہارے جوان, تمہارے بوڑھے, تمہارے مالدار, تمہارے غریب, تمہاری عوام, تمہاری خواص, ہر ایک کی تربیت کی پہلی جگہ اللہ نے اپنا گھر بنوایا. کہ یہاں کہ یہ تمہارے بننے کی جگہ. اسی لیے مولانا محمد یوسف صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے, حضور پاک صلی اللہ علیہ وسلم نے امت کو مسجد والا بنایا تھا, امت کو مسجد والا بنایا تھا. یہ اپنے گھر کی سیٹ آگے کی ضرورت کو لے کر اور اپنے جہنم سے بچنے, جنت کے داخلے کے مسئلے کو لے کر کہ امت کا ہر چھوٹا بڑا ہر آدمی اور خاص مسجد میں آیا کرتا تھا, ہر ایک کو مسجد سے جوڑا تھا. اور یہ اتنی مسجد والی امت کہلاتی تھی کہ اس کا تعارف پھر مسجد کے نام سے تھا. جیسے لوگوں کا تعارف یہ کپڑے والے, یہ سائیکل والے, یہ گاڑیوں والے, یہ ہوٹل والے, یہ موٹر والے, کہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے زمانے میں امت کا تعارف مسجد والے. اور تعارف کون کرا رہا ہے, تعارف کون کرا رہا ہے؟ مشرقی کے اپنے خود تھے, قبیلے بنی سلیم کا آدمی, اس کا ایک بت تھا مزاج, اس کا نام تھا اور اس کے بت کا نام رماد تھا. جب وہ مرنے لگا تو اس نے اپنے بیٹے کو میراث میں وہ بت دیا, اس کا نام عباس تھا بیٹے کا نام. اس سے کہا کہ یہ بت ہے, تیری کوئی ضرورت ہو, تیرا کوئی مسئلہ ہو, تیرا کوئی قضیہ ہو, تیری کوئی پریشانی ہو, اس کی پوجا کر لینا, اس سے کہہ دینا مستحج ہو جائے گا. برابر اس کا معمول چلا رہا تھا, کر رہا تھا, ہو رہا تھا. بیچ میں ایک بات یاد رکھنا, اللہ غنی عن العالمین, کوئی بے نیاز, اسے کسی کی ضرورت نہیں. اس کے یہاں کا دستور یہ ہے کہ جب کوئی اس کی طرف ایک بالغ متوجہ ہوتا ہے, رحمتیں اس کی لپٹ کے لے دیتی ہیں. جب کوئی آراز کرتا ہے, روگردانی کرتا ہے, اسے چھوڑ کر کسی اور گھر پہ ماتا دیکھتا ہے کہ خدا کو پرواہ نہیں ہوتی کہ ائی آواز انشاء حلق جو ان سے چاہے تھوڑے میں جا کے ہلاک ہو. اللہ کا دستور ہے, تبدیلی کب آئی؟ ایک دن وہ آیا اپنے معمول کے مطابق, جہاں وہ بت رکھتا ہوا تھا وہاں گیا, اس سے اس کا دن دو کیا اس کی جو پوجا جس طرح کرتا تھا. اچانک آواز سن رہا ہے, قل للقبیلۃ من سلیمان کلہا, قل للقبیلۃ من سلیمان کلہا فلت انی سبحاش احد المسجد او ربما دوتا من یعبد محمدا قبل الکتاب الى النبی محمد. آواز آ رہی ہے, کوئی آواز دینے والا نظر نہیں آ رہا ہے. جان سے سنا معلوم ہوتا کہ خود کے اندر سے یہ آواز آ رہی ہے. کہاں تک کرے مار رہا ہے, کس کا اپنی صلاحیتوں کو ضائع کر رہا ہے؟ کیا اپنے قبیلے بنی سلیم کو یہ پیغام پہنچا دے, حلقل انی سبحاش اہل المسجد, جس سے تم نے دوستیاں گاٹ رکھی ہے, جن کو تم نے اپنا سب کچھ کرتا کرتا مان رکھا ہے, اور جس کے ہاتھ سے نظر نقصان اور زندگی اور موت کو سمجھ رکھتا ہے, ان کے دل پورے ہو گئے, ان کے دل پورے ہو گئے. مسجد والے زندہ باد, مسجد والے زندہ باد. ادب بماد وکار احمد مرکن, وہ بماد بھوت کا نام تھا, بماد ہلاک ہو چکا جس کی پوجا کی جا رہی تھی. قبل الکتاب الى النبی محمد, محمد صلی اللہ علیہ وسلم پر جو کتاب آئی, اس قرآن کے آنے سے پہلے جس دماغ کی پوجا کی جا رہی تھی, دل اس کے پورے ہو گئے. عباس حیران ہے, یہ کیا ہوا, یہ کیا ہوا؟ اس نے خود نے سارا آتا پتا بھی بتایا ہے, اشعار ہیں اس کے, جو محمد صلی اللہ علیہ وسلم مدینے میں رہتے ہیں, ان کے ہاں یہ ہے, ان کے ہاں یہ ہے, عطا پتا سارا. یہ اپنے قبیلے کے 300 کو لے ڈلا ہے. جب دربار رسالت میں پہنچا ہے, ابھی مسجد نبوی کے دروازے پر ہے, محمد صلی اللہ علیہ وسلم فرماتے ہیں, عباس رک جاؤ, رات کیا ہوا, رات کیا ہوا, تم بتاتے ہو یا میں بتاؤں؟ عباس حیران, نہ کوئی ٹیلی فون ہے, نہ کوئی ڈاکیہ ہے, نہ کوئی کسی طرح کی خبر پہنچانے والا ہے. اتنا لمبا فاصلہ, رات کا واقعہ ہے, یہ کیا ہوا؟ عباس نے بتایا, اللہ کے نبی نے بتایا, اور عباس 300 آدمیوں کے ساتھ اشہد ان لا الہ الا اللہ واشہد انک رسول اللہ, بت کے اندر سے آواز آتی ہے. مسجد کا تعارف, امت کا تعارف بت کرواتا ہے. یہ بازاروں والے نہیں ہیں, یہ مارکیٹوں والے نہیں ہیں, یہ آفسوں سے سروں والے نہیں ہیں, یہ سونے چاندی کے ٹھیکوں والے نہیں ہیں, یہ جسروں جسروں والے نہیں ہیں, یہ زمینوں کے ٹکڑوں پر بننے والے نہیں ہیں, یہ معمولی عہدے اور کرسیوں پر اپنی صلاحیتوں کو ضائع کر کے اپنے کو دیواروں کی شب میں کھڑے کرنے والے نہیں ہیں, یہ مسجد والے ہیں, ان کا تعلق مسجد والے سے. اسی لیے مولانا عیسیٰ صاحب رحمتہ اللہ علیہ فرمایا کرتے تھے, ایک در پر آنا سیکھ لو, خانے خدا میں آنا سیکھ لو, اللہ کے در پر آنا سیکھ لو, اس سے کہنا سیکھ لو, ہر سر سے مستقبل سے نیاز ہو جاؤ گے, کسی کے در کی ہاتھ باندھنے کی ضرورت نہیں رہے گی. لیکن یاد رکھنا, اگر تم نے اپنا تعلق مسجدوں سے نہ بڑھایا, تم نے اپنا تعلق جس والے سے نہ بڑھایا جس کو ڈن کے چوٹ قرآن نے پورے سے مکہ سے کہا تھا لیلاد پرائی, جنہیں اپنی مندروں کا, جنہیں اپنی قیادت کا, جنہیں اپنے ملک اور یمن کے تجارت کے پہاڑوں کا غرہ تھا, اور جو یوں کہہ رہے تھے کیوں مانے اللہ کو اور کیوں مانے محمد صلی اللہ علیہ وسلم کا اللہ کا نبی, ہم انگلش ہیں, ہم پہ کاروبار ہیں, ہم پہ امپورٹ ایکسپورٹ ہے, یمن سے آتے ہیں شام جاتے ہیں, شام سے آتے ہیں یمن جاتے ہیں, ہمارے کاروبار ہیں امپورٹ ایکسپورٹ. قرآن لکھا عقل سے کام لو, عقل سے آنکھیں کھولو, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ. تم اس گھر والے کو جانتے ہو؟ تم اس گھر والے کو جانتے ہو؟ اس آفس میں جو افسر بیٹھتا ہے اس کا پاور, اس کاؤنٹر پر جو کڑا ہے اس کا پاور, فلانی جگہ ہے اس کا پاور, یہ وزارت کی کرسی, یہ صدارت کی کرسی, یہ فلانی کی کرسی, یہ داخلے کی, یہ خارجے کی, یہ فائننس کی, ان کے پاور, پاور اللہ کا. اس گھر والے کے پاور کو سمجھو جس نے خواب کو امن سے بدلا ہے اور جس نے خوب کو کھانے سے بدلا ہے. اور اسی لیے جب سرور کائنات شاہ جائے مدینہ فخر عالم محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تشریف لائے ہیں اور مکے والوں نے ناقدری کی ہے, تو قرآن جو بھی بتا رہا ہے, ضرب اللہ مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رضاها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. کہ اللہ نے بستی کی مثال بیان کی ہے, بہت پرامن بستی تھی, ہر چار چیزیں روزی آتی تھی, متفرت کے انعم اللہ کی نعمتوں کی ناقدری کی. سب سے بڑی نعمت کیا تھی جس کو اللہ نے نعمت کر کے کہا ہے, لقد من الله على المؤمنين, اللہ نے بہت بڑا احسان کیا ہے ایمان والوں پر محمد صلی اللہ علیہ وسلم کو دیکھ کر. اللہ نے نعمت سے تعبیر کیا ہے اس سوغات کا جس کو لے کر محمد صلی اللہ علیہ وسلم آئے ہیں, واذكروا نعمة الله عليكم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي. ان بستی والوں نے اس نعمت کی ناقدری کی, یہاں تک کہ وہ بیت اللہ جو خالص انسانی تربیت کے لیے تھا, ان کی صلاحیتیں, ان کی جانیں, ان کا مال, ان کی جوانیاں, ان کی توانائیاں اپنی جگہ لگے, یہ خدا کی خلافت کا جوڑا پہن کر خدائی صفات کا مظہر بن کر دیے, اس بیت اللہ میں 360 رکھ دیے, یہ رات کا, یہ دن کا, یہ سردی کا, یہ گدی کا, یہ اولاد کا, یہ روٹی کا, یہ جنگل کا, یہ سمندر کا, 360 ناقدری کی حد. اللہ تو اللہ ہے, اللہ اللہ ہے, بڑی قدرت والا ہے, اس کے بیٹا ہے نا بیٹی, اس کے بیوی ہے نا بھائی, وحدہ لا شریک لہ, لا ند لہ ولا ضد لہ, فأذاقها الله لباس الجوع، جس نے پہلے بھوک کو کھانے سے خوف کو امن سے بدلا تھا، اب انہیں چکھایا مزہ بھوک کا. روایتوں میں آتا ہے، کتابوں میں لکھا ہوا ہے کہ پھر یہ قوم ایسی بھوکی مری ہے اور ان کے ایسے خوف آیا ہے کہ ماں باپ نے اپنے معصوم بچوں کو ذبح کر کے کاٹ کر کے روٹی کی جگہ بوٹی چبائی ہے، اب کی پیاس بجھانے کے لیے ان کا خون کیا. خدا خدا ہے، اس کی پکڑ اس کی شان شان، جیسے اس کی عطا اس کی شان شان. وہ دینے پر آتا ہے دنیا سوچ نہیں سکتی، وہ پکڑ پہ آتا ہے دنیا خواب و خیال نہیں لے سکتی. قرآن قرآن کوئی شیریاں نہیں ہے، قرآن لیلا مجنو کی داستانیں نہیں ہیں، قرآن کہانیاں نہیں ہیں، قرآن خدائی واقعے ہیں. اور رہتی دنیا تک کے ہر فرد بشر کے لیے قرآن میں پوری رہبری موجود ہے. ہدل لنا، تم تاجر ہو تمہارے لیے قرآن ہے، تم حاکم ہو تم صدر ہو تم وزیر ہو تم کروڑپتی ہو تم بھاپا مست ہو، تمہارے گھر کا چولہا بجا ہوا ہے، تمہارے سر ڈھانکنے کے کپڑے نہیں ہے، تم سب کے لیے قرآن میں رہ گئی. لیکن مولانا محمد یوسف صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے، جب امت سو فیصد اس کے دل کا رخ قرآن کی طرف تھا، نبوت کی تعلیمات کی طرف تھا، قرآنی تعلیمات کی طرف تھا، تو ہر ایک کو اپنے ہر مسئلے کا حل قرآن کے راستے سے نظر آتا تھا. بڑی آہیں بھر کے کہا کرتے تھے، ہاں جب سے امت نے قرآن کو پیر سکھا دی ہے، آدمی کی پیٹ پر اگر کوئی ہمالیہ بھی کھڑا ہو تو نظر نہیں آتا. جب نمازیوں کو بھی نماز میں روزے داروں کو روزے میں قرآن کے علم والوں کو علم میں اپنے مسائل کا حل نظر نہیں آتا. اسی لیے یہ خالی چلے چار مہینے کا مسئلہ نہیں ہے، پوری امت کا مشترکہ طور پر ہماری عوام و خواص، ہمارے دیہاتی اور شہری، مشرق مغرب میں رہنے والے، شمال جنوب میں رہنے والے، جس نے کلمہ پڑھا ہے اللہ کی توحید کا، جس نے کلمہ پڑھا ہے محمد صلی اللہ علیہ وسلم کی رسالت و نبوت کا، اس دعوت تبلیغ کی محنت کے ذریعے ہر ایک کے دل کا رخ اللہ کے غیر سے اللہ کی طرف، دنیا بھر کے سامانوں سے محمد صلی اللہ علیہ وسلم والے احمد کی طرف، اور دنیا کی رنگریلیاں اور دنیا کی دیو و زینت سے آخرت کی نعمتوں کی طرف ہو جائے، یہ مقصود ہے. تو ریا جی بولتے چلین جو سب سے سستا ہوئے جیسے مانس ہے مانس رکھت سب کچھ مل سے مانسر کو مل نائی بولے جو آج کے ব্যাংক গুলোর সামনে বড় বড় কোটি বাংলা, বড় বড় বিল্ডিং আর বিভিন্ন জায়গাতে রাস্তার মোড়ে মোড়ে অস্ট্রেলিয়া পাহাড়ের দ্বারা সিপাহিয়া দাঁড়ায় আছে, আর্মি ফোর্স দাঁড়ায় থাকে কিসের জন্য? ওই বাড়ির ভিতরে যে আছে অস্ট্রেলিয়া দাঁড়ায় আছে, সে কেন দাঁড়ায় আছে? যে জঙ্গল থেকে এখানে বাঘ এসে ঢুকবে, চিড়িয়াখানার থেকে সিংহ এসে ঢুকবে, না কি কিসের ভয়? ব্যাংকের সামনে অস্ট্রেলিয়া দাঁড়ায় আছে কেন? বাঘ ভালো বেশি হামলা করবে, হাতি ঢুকে পড়বে, এই জন্য মেরে মুক্তরা আন্দোলন বুজুর্গ, এই জন্য না? তারাও জানে যে কোনো বাঘ ভালোকে ভয় দেয়, এখানে পাহারাদার দাঁড় করানো হয়নি, এখানে পাহারাদার দাঁড় করানোর উদ্দেশ্য হইল মানুষ থেকে বাঁচার জন্য, মানুষের অনিষ্টতার থেকে বাঁচার জন্য, মানুষের ক্ষতির দিক থেকে বাঁচার জন্য, মানুষের হামলার থেকে বাঁচার জন্য, মেরে মোহতরাম দোস্তর বুজুর্গ, আজকে মানুষ তার নিজের কথারে চিন্তা না করার কারণে তার যে মূল্য, তার ভিতরে যে সম্পদ, তার ভিতরকার যোগ্যতা, কেন তাকে এই দুনিয়াতে বানানো হয়েছে, পাঠানো হয়েছে, কি তার সৃষ্টির মাত্রা কি, এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি, এটা না জানার কারণে মানুষ যখন নিজের হাতের বানানো জিনিসকে মূল্যায়ন করা শুরু করছে, তার পিছনে দৌড়ভাগ, তার পিছনে যথাসর্বস্ব দায়ের করতেছে এবং ওইটার উপরে সে ধ্বনি তুলতেছে, চিৎকার করতেছে, তো সে অনেক কিছুর মালিক হয়ে গেছে। যখন নাকি নিজের নিজের মূল্যকে ভুলে যেয়ে জিনিসের মূল্য পিছনে রাখছে, তো সে অনায়াসেই অনায়াসেই সে নিজে মূল্যহীন হয়ে পড়ছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটা তো মানব জাতির অবস্থা তো এটা ছিল না। দুনিয়ার সবকিছুকে তো আল্লাহ তাআলা মানব জাতির জন্যই বানাইছেন। এই যে দৈনিক সূর্য উঠতেছে, দৈনিক মাস প্রতি মাসে চন্দ্র উঠতেছে, এই দুনিয়ার সমস্ত ফলমূল, দুনিয়ার সমস্ত শাকসবজি, আর দুনিয়ার সমস্ত সুন্দর সুন্দর খাবার গুলোকে তো আল্লাহ তাআলা মানুষের জন্যই বানাইছেন। আসমান জমিনকে তো আল্লাহ তাআলা মানুষের জন্যই বানাইছেন। মানুষটি ছিল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানুষগুলো সবচেয়ে বড় এবং সৌন্দর্য পরিপূর্ণ। আল্লাহ তাআলার মন মতো বানাইছিলেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ। এই মানুষের এক একটা কর্ম, চাই চিন্তার কর্ম হোক, চাই নিয়তের কর্ম হোক, চাই হাতের কর্ম হোক, চাই পায়ের হোক, চাই চোখের হোক, চাই দিল দিমাগের হোক, এক একটা কর্ম আল্লাহ তাআলার কাছে কত দামি, তার ফলাফল কত বিস্তৃত এবং তার ফলাফল কত সুন্দর। আল্লাহ তাআলা নিজে বলেন যে আমি এই মানব জাতিকে কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, অতীন ও জৈতুন কত রেসিনিন, আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এই মানব জাতিকে, মানব গোষ্ঠীকে সবচেয়ে সুন্দর আকৃতিতে বানাইছি, সুন্দর এবং সৌন্দর্য দিয়ে, তার ভিতরেও সুন্দর, তার বাহিরেও সুন্দর, তার ভিতর থেকেও সুন্দর বের হবে, তার বাহির থেকেও সুন্দর বের হবে, যদি তার মনুষ্যত্বকে সে ঠিক রাখে, মনুষ্যত্ব গড়ার ঠিক রাখার জায়গা থেকে ওই জায়গার সাথে তার সম্পর্ক থাকে। এর আগে বলতেছিলেন যে ভাই, যখন থেকে মানুষ নিজেদের বানানো জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, আর যত বেশি আনন্দ উল্লাস করতেছে, আল্লাহ তাআলার মাকসাদকে, সৃষ্টির মাকসাদ থেকে যখন সে ভুলে গেছে, যত বেশি সময় যেতেছে তার ভিতর তত বেশি ময়লা হইতেছে, তার ভিতর তার তত বেশি ময়লা হইতেছে, কালো কুচ্ছিত হয়ে যেতেছে, তার ভিতর আল্লাহ তাআলাকে পাওয়ার, আল্লাহ তাআলাকে রাখা, আল্লাহ তাআলার জাতির একদিনকে বসানোর অযোগ্য বানায় ফেলতেছে। অথচ আল্লাহ তাআলা মানব জাতির ভিতর বাহিরকে সবচেয়ে সুন্দর করে বানাইছিলেন। বলেন যে মানুষের একটা নিয়ত, মানুষের একটা নিয়ত, যার শুধু যার জন্য মুহূর্তকাল সময়ের দরকার মাত্র, ঘন্টা বেশি সময়ের কোনো দরকার নাই, এই একটা নিয়তের কুফল এই মানব জাতিকে অমর্যাদায় পৌঁছায় দেয়। যে হাদিসের মধ্যে আছে, জাহান্নামের একটা স্তর আছে, যে স্তরের আজাব কষ্ট থেকে জাহান্নামের বাকি সমস্ত অংশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক 400 বার পানা চায়, যে আল্লাহ ওর গরমের থেকে, ওর তাপের থেকে আমাদেরকে বাঁচাও, হেফাজত করো, হেফাজত করো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, মানুষের জীবনের থেকে ওই জিনিসগুলি বের হয়, প্রকাশ পায়, সেই জিনিস আল্লাহ তাআলা চাই চান নাই মানুষের কাছ থেকে। যেমন হাদিসের মধ্যে আছে, কোন মানুষ যখন জুলুম করে, এই জুলুমের কুফল যখন মখলুকাত দেখতে থাকে, আল্লাহ তাআলার অন্যান্য সৃষ্টিকে দেখে, সেই জুলুমটার কুফল কি, সামান্যতম জুলুমের কুফলের ভয়ে ওই বাসার মধ্যে বাবুই পাখির মতো ছোট্ট একটা পাখি সে এত ভয় পায়, যে হাদিসের মধ্যে আছে, ভয় সে শুষ্ক হয়ে যায়, সে সুখে কাশ হয়ে যায় মানুষের করার জুলুমের ভয়তে, যে এই জুলুমে এতখানি আল্লাহ তাআলার গজবকে টেনে নিয়ে আসবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলার কাছে একবার জিজ্ঞাসা করা হইল যে আল্লাহ, আপনার মখলুকের মধ্যে পাহাড় বানাইছেন আপনি, বড় শক্তিশালী, সারা দুনিয়ার জমিনকে কম্পিত হওয়ার থেকে, কাপড় থেকে এটাকে স্থির করে রাখছে, এই পাহাড় দিয়ে জমিনের কম্পনকে আমরা রোধ করতেন, বন্ধ করতেন, এর চেয়ে কোনো শক্তিশালী মখলুককে আপনার কাছে আপনার বানানো আছে? যে মখলুককে আপনি বানাইছেন অবশ্য সে পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী, এই বিস্তৃত পাথরের পাহাড়। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, লোহা আমার একটা সৃষ্টি, লোহার মধ্যে আমি এমন শক্তি রাখছি লোহার গোটা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। লোহা পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী মখলুক। তো জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ, লোহার চেয়েও কোনো শক্তিশালী মখলুক কি সৃষ্টিকে আপনার আছে? আল্লাহ তাআলা বললেন যে লোহার চেয়ে শক্তিশালী সৃষ্টি হল আগুন, যে আগুন লোহাকে গলায় পানি করে দেয়। জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ, এই আগুনের চেয়েও কোনো শক্তিশালী মখলুক কি আপনার আছে? এর চেয়ে কোনো শক্তিশালী মখলুক আপনি বানাইছেন সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, পানি। পানি যখন আগুনের উপর আসে আর পানি ঢালা শুরু হয়ে যায় তখন আগে যায়। তো জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, এই পানির চেয়ে কোনো শক্তিশালী মখলুক আপনার আছে? হ্যাঁ, পানির চেয়ে শক্তিশালী মখলুক হলো বাতাস। এই বাতাস পানিকে উড়ে এক দেশ থেকে আর এক দেশে নিয়ে যায়, এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে নিয়ে যায়, আমাদের মাথার মধ্যে মেঘ উঠতে থাকে পানিতে ভরা। তো জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, এই বাতাসের চেয়ে শক্তিশালী কোনো মখলুক আছে? বলে যে হ্যাঁ, হ্যাঁ, সেটা কি? বললেন যে সেটা হলো আমার কোন মোমেন বান্দার, আমার কোন মোমেন বান্দার ডান হাতের সদকা, সামান্য সদকা, খেজুরের একটা টুকরোই হোক না কেন। বলে যে এটা এত শক্তিশালী, এত শক্তিশালী যে কোনো মানুষ যদি খেজুর একটা খেজুরের টুকরাকে সদকা করে আর সদকা করে পেছনে তার উদ্দেশ্য তাকে আল শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা। বলেন এটা এত শক্তিশালী, এটা এত শক্তিশালী আল্লাহ তাআলার গজবের আগুনকে ঠান্ডা করে দেয়। আল্লাহ তাআলার গজবের আগুন ঠান্ডা হয়ে যায়। আর মেরে মুক্তরাম বিস্তর বুজুর্গ, এই সৎকাটা যদি, এই দেওয়াটা যদি, শুধু এই দেওয়াটাগুলি যদি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য, মানুষ জানবে, মানুষ শুনবে, মানুষ দেখবে, মানুষ তার তারিফ করবে, প্রশংসা করবে, সমাজের মধ্যে তার একটা অবস্থান হবে, এই জন্য যদি দিয়ে থাকে, তা মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, নিয়তটা শুধু ইয়া মানুষকে দেখানো, এই জন্য যদি করে থাকে তাহলে জাহান্নামের ওই স্তরে তাকে তার ঠিকানা হয়ে যায়। যেই অংশের থেকে বাকি জাহান্নামের সমস্ত অংশ দৈনিক 400 বার আল্লাহ তাআলার কাছে টানা চায়। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ, এই মানুষের মধ্যে এত শক্তি আর এত ক্ষমতা আল্লাহ তাআলা রাখছেন, যার প্রতিটি অঙ্গের হরকত, যার প্রতিটি অঙ্গের ব্যবহার, যার প্রতিটি অঙ্গের ব্যবহার তাকে দামি করে দিতে পারে, তাকে মূল্যবান বানাই দিতে পারে, আল্লাহ তাআলার মাহবুব বানাই দিতে পারে, আল্লাহ তাআলার প্রিয় বানাই দিতে পারে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, কোন মানুষ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আরশের সামনে নূরের একটি স্তম্ভ আছে, পিলার আছে, ওটা কাঁপা শুরু হয়ে যায়, কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলেন যে স্তম্ভ স্থির হয়ে যাও, লড়া করা কেন করতেছে, স্থির হয়ে যাও। তখন স্তম্ভ বলে যে আল্লাহ, জমিনের মধ্যে অমুকের পুত্র অমুক আপনার বান্দা করছে না ইলাহা ইল্লাল্লাহ, তাকে এখনো মাফ করা হয়নি, তার গুনাহ এখনো মাফ হয়নি। আল্লাহ তাআলা বলেন যে তুমি থেমে যাও, আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। বুজুর্গ, পুরা শরীরে কোনো আমল না, শুধুমাত্র জবান, সামান্য একটু গোষ্ঠীর দিয়ে বানানো যে জবানটা, এই জবানের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা আমল। মেরে মোস্তফার দোস্তর বুজুর্গ, আরো ক্ষুদ্র আমল, একজন মানুষ আল্লাহর বান্দা মোমেন, আল্লাহর আজাবের ভয়তে নিজের গুনার কথা স্মরণ করে কল্পনা করতেছিল, আল্লাহ আজাবের ভয়তে তার চোখের কোনা দিয়ে মাছির মাথা পরিমাণ একটু পানি বের হয়ে আসছে, মাছির মাথা পরিমাণ একটা পানি বের হয়ে তার মুখের উপর দিয়ে গড়ায় পড়তেছে। এই চোখের কারণে আল্লাহ তাআলা তার অংশের জাহান্নামের এই দাও দাও করে চলা আগুন, ওই আগুনকে আল্লাহ তাআলা নিভিয়ে দেবেন, নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এত দামি মানুষ, এত কিমতি মানুষ, মেরে মহতরাম দস্তার বুজুর্গ আল্লাহর কোনো বান্দা, কোনো মানুষ কতখানি মূল্য এবং মূল্যবান করে আল্লাহ তাআলা এদেরকে বানিয়েছিলেন। যেই মানুষের পায়ের স্পর্শে, যেই জমিনের সাথে পায়ের স্পর্শ লাগে, ওই জমিন অন্যান্য জমিনের কাছে গর্ব করতে থাকে, অন্যান্য জমিনের কাছে গর্ব করতে থাকে যে এমন এক মোমেনের পা আমাকে আমাকে স্পর্শ করছে, যে মোমেন এই উদ্দেশ্য নিয়ে যাইতেছিল যে আল্লাহ তাআলার বান্দা যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে যে আল্লাহ তাআলার থেকে বিমুখ হয়ে দুনিয়া মুখী হয়ে জীবনযাপন করতেছে, তাকে আল্লাহ তাআলার কথা বলার জন্য দুনিয়ার মাল আসবাবের মখলুকের থেকে তার দৃষ্টিকে তার গতিকে খালেকের দিকে ফেরানোর চেষ্টা করার জন্য, মাল আসবাবের থেকে আমানে নবীর দিকে তার দৃষ্টিকে ফেরানোর জন্য, তার গতিকে ফেরানোর জন্য যাইতেছে, গাফলাতির সাথে জিকির করার থেকে, তারা জীবনযাপন করার থেকে আল্লাহ তাআলাকে স্মরণ রেখে জীবনযাপন করে, আল্লাহ তাআলার হুকুমকে মেনে মেনে জীবনযাপন করে, এই কথাটা বলার জন্য যাইতেছে। দুনিয়া আখিরাতের সমস্ত মাসলার হল আল্লাহ তাআলার হুকুমকে একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পুরা করার মধ্যে, এই কথাটা বলা এবং জীবনের জন্য যে লোকটা যাইতেছিল তার পায়ের স্পর্শ আসছে, আমারই তো আমার সাথে লাগছে, এই জন্য সে গর্ব করে। কেয়ামতের ময়দানে তার কুত্তিটা কদমের তীর্থ পায়ের নিচে যতটুকু জায়গা আছে পড়ছে, কেয়ামতের ময়দানে এই মাঝেটুকু আল্লাহ তাআলার কাছে তার ইমানের সাক্ষী দেবে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, মানব জাতি আল্লাহ আল্লাহ তাআলা মানব জাতিকে এত দামি দামি অংশ দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে বানিয়েছেন, যার পা দামি, যার জবান দামি, যার অন্তর দামি, চারতিন্দ্রিয় শক্তি দামি। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, এই মানব জাতির জন্য আল্লাহ যে একটা ব্যবস্থা করছেন, এমন একটা ব্যবস্থা যেই ব্যবস্থা অন্য কোন জাতির জন্য, অন্য কোন মানুষের জন্য আল্লাহ তাআলা করেন নাই। এই তামার খনি, লোহার খনি, রৌপ্যের খনি, স্বর্ণের খনি, হীরকের খনি, প্লাটিনামের খনি, পেট্রোলের খনি, ডিজেলের খনি, যত রকমের সম্পদ মাটির নিচে আছে, যত সম্পদ মাটির উপরে আছে, কোন সম্পদের হেফাজতের জন্য, কোন সম্পদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেন নাই। এমন একটা বিশেষ ব্যবস্থা আল্লাহ তাআলা মানব জাতির জন্য করছেন, জন্ম লগ্ন থেকে এই মানব জাতির, সেটা কি যখন থেকে আল্লাহ তাআলা এই মানব জাতিকে দুনিয়াতে পাঠানো শুরু করছেন, তখন থেকে আল্লাহ তাআলা আসমান থেকে বড় বড় কিতাব আট থেকে কত সহিবা যখন যেটা যেরকমের প্রয়োজন হয়েছে ওইটাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যে মানব জাতি দুনিয়াতে যে কি করবে, কি বলবে, কিভাবে খাবে, কিভাবে পড়বে, তার লেবাস কেমন হবে, তার চলন কেমন হবে, তার বলা কি হবে, সে কিভাবে জীবনযাপন করবে, এইটার বিবরণ দিয়ে আল্লাহ তাআলা এই মানব জাতি বিবরণ দিয়ে আল্লাহ তাআলা আসমান থেকে ওই কিতাবগুলোকে পাঠাইছেন, ছোট বড়। এবং বাস্তবে প্রকাশ্যে মানব জাতির সামনে আমল করে দেখানোর জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠাইছেন, এক একজন নবীকে পাঠাইছেন, যে মানব জাতি যদি বিভ্রান্ত না হয়, নষ্ট না হয়ে যায়। আর তার চেয়ে আগে মানব জাতির আগে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহকে বানাইছেন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস, মানব জাতিকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে বানাইছেন। এই জন্য যে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মখলুক দুনিয়াতে আসবে, তারা এই ঘরের সাথে সম্পর্ক রেখে, এই ঘরের সাথে সম্পর্ক রেখে এই ঘরকে নিজের আসল ঠিকানা বানাবে, আর আসল ঠিকানা বানাবে তারা তাদের শ্রেষ্ঠত্বের কারণ যেটা ওইটাকে তারা ঠিক রাখবে, ওটা যেন ধ্বংস না হয়, ওটা যেন ধ্বংস না হয়। মানব জাতিকে বাড়ানোর জন্য, মানব জাতিকে আল্লাহ তাআলার মন মতো অবস্থানকে বাকি রাখার জন্য আল্লাহ তাআলা আল্লাহর ঘর বাইতুল্লাহকে বানাইলেন। এই জন্যই হযরত ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বাইতুল্লাহ অর্থাৎ মসজিদ হল মানুষ গড়ার কারখানা। ওই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, মসজিদ ওলাদের সাথে যাদের সম্পর্ক থাকবে, মেরে মস্তরা দোস্তর দুর্গ, তারা আল্লাহ তাআলা যেরকম মানুষ দেখতে চান ওই রকম মানুষ হিসেবেই তারা ঘুরবে। আর মসজিদের সাথে যখন সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মেরে মস্তরা দোস্তর দুর্গ, তাদের অশান্তি, তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের অভাব, তাদের অভিযোগ, তাদের অনুযোগের আর কোনো শেষ থাকবে না, আর কোনো শেষ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহকে বানিয়েছিলেন মানব জাতি দুনিয়াতে পাঠানোর আগে। যে বাইতুল্লাহর স্পর্শে এসে আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো দুনিয়াকে চমক লাগানোর মানুষ সৃষ্টি হয়েছে। আবু হুরায়রা, যায়েদ বিন সাবিত প্রমুখ সাহাবি, যে বাইতুল্লাহর স্পর্শে এসে, আল্লাহর ঘরের স্পর্শে এসে যারা দুনিয়াকে আলোকিত করতেন, যাদের মতো কোনো মানুষ শুধু এই কয়েকজন নয় বরং যে কোনো সাহাবির মতো একজন মানুষ দুনিয়া আজ পর্যন্ত উপহার দিতে পারে নাই। মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সংশ্লিষ্ট ছাড়া অন্য জায়গার থেকে একজন মানুষকে মানুষ তৈরি করে ওনাদের দৃষ্টান্ত ওনাদের সাথে তুলনা করবে এরকম আজ পর্যন্ত কেউ করতে পারেনি। মেরে মহাপ্রাণ দত্তর বুজুর্গ, আরে এই মানব জাতির পরিচয়টা, আমরা যে মসজিদওয়ালা, এই মসজিদওয়ালা আমাদেরকে আমরা পরিচিত ছিলাম মসজিদওয়ালা হিসেবে, এই উম্মত পরিচিত ছিল মসজিদওয়ালা হিসেবে। অতদিন পর্যন্ত উম্মত কামিয়ারিয়ান সফলতা তোর করে পড়তে পারবে না, চূড়ান্ত শিখরে যেতে পারবে না, যতদিন পর্যন্ত মানুষ এই উম্মত মসজিদের সাথে সম্পর্ক না করবে। যদি মসজিদের সাথে তার জীবনের কেউ একটা অংশের সম্পর্ক না থাকে, মসজিদওয়ালা যারা তাদের সাথে যদি মানুষের জীবন আমাদের জীবনের সম্পর্ক না থাকে, মেরে মহতারা দোস্তার বুজুর্গ, তাইলে আমাদের দাম আস্তে আস্তে কমতে থাকবে, আমরা আল্লাহ তাআলার কাছে হিন্দিত হব, আল্লাহ তাআলার দুশ্মন হিসেবে আমরা পরিচিত হব, আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন আজাবের স্বাদ আস্বাদন করাবেন। কারণ এই জায়গাটাই ছিল আমাদের গড়ার, এই জায়গাটাই ছিল আমাদের গড়ার। মেরে মহতারা দোস্তার বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তসলিম নিয়ে আসার আগে ওই আরব দেশের মধ্যে একটা নিয়ম ছিল, প্রথা ছিল, ওই বাইতুল্লাহর মধ্যে তো ভূত ঢুকাইছে, বাইতুল্লাহর মধ্যে তো ভূত ঢুকাইছে, এক একটারে এক একটা জিম্মাদার মনে করছে, কেউ বৃষ্টির, কেউ পানির, কেউ রোদের, কেউ খাবারের, কেউ বিদ্যার, কেউ সুস্থতার, বিভিন্ন রকমের গ্রুপ বানাইছে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, তারপরেও সমাজের মধ্যে তারা একটু রেখে স্থানীয় হয়তো একটু উচ্চতর হয়তো, তাদের আবার নিজের ঘরের স্পেশাল ভূত বানায় এখানে আসার দরকার হতো না, ওখান থেকেই তারা পরিচালনা করলে হয়ে যেত, এটা তাদের একটা বিশেষ মর্যাদা ছিল। কবিলায় বনি সুলাইম গোত্রের এক সর্দার ছিল, তার নাম ছিল মির্দাস, তারও অনুমতি ছিল নিজের ঘরে স্পেশাল ভূতের পূজা করবে। সে যখন তার দুনিয়ার জীবন শেষ করল, মরে যাওয়ার উপক্রম হইল, তখন তার ছেলে তার আব্বাসকে ডাকল, ছেলের নাম ছিল আব্বাস, তাকে ডাকল, ডেকে বলল যে আব্বাস শোনো, আমি তোমাকে আমার মিরাশ হিসাবে, আমার পরিত্যক্ত সম্পদ হিসাবে এই বুধটা তোমাকে দিয়ে গেলাম, এই খোদা তোমাকে দিয়ে গেলাম, এরপরে জীবনে যখনই তোমার যা কিছু প্রয়োজন হয় তুমি তোমার এই খোদার কাছ থেকে চেয়ে নিও, আমি এইভাবে জীবনযাপন করে আসছি। তো আব্বাস এইভাবে এর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সব তাসির নিয়ে আসছেন, একদিন ওই ঘরে গেছেন ওই খোদার পূজা করতে, ওই মূর্তির পূজা করতে, হঠাৎ করে দেখে যে আওয়াজ, কিসের আওয়াজ, কোনো দিকে কোনো মানুষ দেখে না, দু দূরে কাছে কোথাও কোনো আর মানুষ নেই, কিন্তু আওয়াজ চলতেছে, বলতেছে যে হে আব্বাস, বনি সুলাইমের প্রত্যেকটা মানুষকে কথাতে বলে দাও, প্রত্যেকটা মানুষকে যে এই কথা বলে দাও, যতদিন পর্যন্ত তোমরা তার পূজা আর্চনা করে আসতেছিলে, তোমরা তাকে মহব্বত দিয়ে করে আসতেছিলে, ভালোবাসা দিয়ে সিদ্ধ করে তাদেরকে আসতেছিলে, তোমাদের ভালোবাসা যে সিদ্ধ হইতেছিল তার জমানা শেষ হয়ে গেছে, তার জমানা শেষ হয়ে গেছে, মসজিদওয়ালাদের জমানা শুরু হয়ে গেছে। কি বুঝাইতে চাইতেছে? মূর্তি পূজা মুর্দাবাদ, মসজিদওয়ালা জিন্দাবাদ। হ্যাঁ, ওদের জমানা ওই পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত কোরআন আসে নাই, আসমান থেকে কোরআন নাজিল হয়েছে, মোহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছে, এখন এই ভূতের জমানা পুরা হয়ে গেছে, তার কাছে আসলে আর কোনো লাভ হবে না। আব্বাস অনেক চিন্তা করে দেখলে যে আওয়াজটা ভূতের মধ্যে থেকে বের হয়েছে, কোনো মানুষ আশেপাশে কেউ নেই, রাত্রি গভীর, রাত্রি কোনো আওয়াজ জানা হলো নাই, এবং ওই ভূত তাকে এই কথাও বলেছিল মোহাম্মদকে কোথায় পাওয়া যাবে, তার চেহারা কেমন, তার আকৃতি কেমন, তার চাল চলন কেমন, তার কথাবার্তা কেমন, তার ঠিকানা সব কিছু বলে দিল, সব কিছু বলে দিল। ওই আব্বাস বনি সুলাইম, সুলাইম গোত্রের 300 লোক দিয়ে মদিনাতে হাজির হইল, এখনো মসজিদের ভিতরে প্রবেশ করেনি, দরজার সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভিতর থেকে বললেন যে আব্বাস, আব্বাস ওই ভূতে কালকে রাত্রে ঘটনা কি হয়েছে, রাশেদিনের রাতের ঘটনা কি হয়েছে, তুমি বলবা না আমি বলব। আশ্চর্য হয়ে গেলেন, উনি আশ্চর্য হয়ে গেলেন, আর দেরি করলেন না, সাথে সাথে 300 মানুষকে নিয়ে বললেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ আর কোনো মাবুদ নাই, এবং এই সাক্ষী দিতেছি আপনি একমাত্র আল্লাহ তাআলার রাসূল। মেরে মোস্তফার দোস্তার বুজুর্গ, আমাদের পরিচয় ছিল মসজিদওয়ালা, তাই হাজরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আফসোস করে বলতেন, আফসোস করে বলতেন যে তোমরা মসজিদের সাথে সম্পর্ক কায়েম করো, যদি মসজিদের সাথে সম্পর্ক কায়েম না করো তাহলে তোমাদের হবে কি, আল্লাহ তাআলা মসজিদের সাথে থেকে যারা সম্পর্ক ছিন্ন করে বিমুখ হয়ে অন্যদিকে চলে গেছে, আসবাবে বালের দিকে চলে গেছে, পোস্ট পজিশনের দিকে চলে গেছে, তাদের সাথে আল্লাহ তাআলা কিরকম আচরণ করতেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কুরাইশরা হালাক হয়ে আপস কুরাইশদের উপরে কুরাইশদের আফসোস যে তাদের কি হয়ে গেল, তাদের গর্ব, তাদের গৌরব, তাদের হুংকার হল, আমাদের আর কি চিন্তা, আমাদের আর কি অভাব, আমাদের তো কোনো কিছুরই চিন্তা নাই, আমাদের কাছে আঞ্চলিক ব্যবসা আছে, আন্তর্জাতিক ব্যবসা আছে, এমন থেকে মাল নিয়ে এসে সামনে চলে যায়, ওইখানে বিক্রি হয়, ওইখান থেকে মাল নিয়ে এসে সামনে ইয়েমেনে চলে যায়, আন্তর্জাতিক ব্যবসা আমাদের আয়ত্তে, আমাদের নিয়ন্ত্রণে, আঞ্চলিক ব্যবসা আমাদের নিয়ন্ত্রণে। বলে যে ওই যে একটা বলা ছিল মক্কাবাসীরা খুব সম্পদশালী ছিল, তারা গৌরব করতো, গর্ব করতো তাদের ব্যবসার উপরে, তাদের ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের উপরে তাদের গৌরব ছিল। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরে যেই ঘরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর হিসেবে দুনিয়াতে, নিজের ঘর হিসেবে দুনিয়াতে বানাইছেন, বলে যে এই ঘর আমার ইবাদত করো, এই ঘরের সাথে সম্পর্ক কায়েম করো, যদি না করো তাহলে কি হবে। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, অতীতের এক কওমের ঘটনা শুনে আল্লাহ তাআলা বুঝাইলেন, যে আল্লাহ তাআলা তাদের সামনে পেশ করলেন ওই এক জাতির ঘটনা, হযরত নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এলাকার ঘটনা আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা তাদের সামনে বললেন, কানাত আমিনাতান, তারা বড় নিরাপদে ছিল, তারা বড় নিরাপত্তায় ছিল, তাদের কোনো দুঃখ ছিল না, তাদের কোনো অভাব ছিল না, তাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু তারা তখন দেখি আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করলো, নিয়ামতের সাথে কুফরি করলো। বলে সেই নিয়ামতটা কি, সেই নিয়ামতটা কি? আল্লাহ তাআলা বলেন যে সেই নিয়ামতটা হল আল্লাহ তাআলার রসূল। আল্লাহ তাআলার রসূল হল নিয়ামত। এই নিয়ামতকে তখন তারা অস্বীকার করল। এই অস্বীকার কারণে করার কারণে কি হল, অস্বীকার করার কারণে ওই আরব দেশে, ওই দেশে এরকম অভাব শুরু হল, এরকম দুর্ভিক্ষ শুরু হইল, এরকম অনাহারি শুরু হয়ে গেল, যে মা বাপ দুইজনে মিলা নিজের শিশু বাচ্চাকে জব করত। জব করার ক্ষুধার কারণে ওই বাচ্চার গোস্তকে চিবাই চিবাই তারা খাইত, আর পিপাসাকে মেটানোর জন্য মা বাপ মিলা ওই বাচ্চার রক্ত পান করত। মেরে মস্তরা অন্তঃস্তর্ভুক, আল্লাহ তাআলার নিয়ামত ছিল আল্লাহ তাআলার রসুল, আল্লাহ তাআলার রসুলকে তারা অস্বীকার করে দিয়েছিল। لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا, এই যে আল্লাহ তাআলার একটা অনুগ্রহ রসুলকে পাঠানো। মেরে মস্তরা অন্তঃস্তর্ভুক, আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলার ওই সমস্ত নিয়ামতকে স্মরণ করো, সেই নিয়ামতটি তারা অস্বীকার করবে, এই নিয়ামতকে নিয়ামত থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। মেরে মোস্তরা বুঝব, তাদের পরিণতি দুনিয়াতে ওই রকমের হবে যেরকম নাকি ওই গোষ্ঠী হয়েছিল, যেমন অভিভাবক অভাবে করতে মেরে মোস্তরা বুঝতে হবে, নিজের সন্তানকে জব করে তারপরে তার গোস্ত চালাইতেছে আর তার রক্ত পান করতেছে। মেরে মোস্তরা মোস্তার বুঝব, বলেন যে মানব জাতিকে তো নবী মসজিদের সাথে এমন ভাবে জুড়ছিলেন আর মসজিদের সাথে এমন ভাবে সম্পৃক্ত করছিলেন যে তাদের দিলের একই, তাদের দিলে বিশ্বাস হয়ে গেছিল এই ঘরে একটা সুই সুতার থেকে শুরু করে জীবনের যত বড় বড় প্রয়োজন হোক না কেন সমস্ত প্রয়োজন তারা মসজিদে মেটাবে। মসজিদে যাবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলা তাদের প্রয়োজনকে পুরো করে দেবে। কারণ মেরে মোহতরা দত্তর বুঝব, মোমেনের হাত আল্লাহ তাআলার কাছে খুব দামি, মোমেনের হাত আল্লাহ তাআলার কাছে খুব দামি। এক্ষেত্রে একটা কথা বলতেছিলেন যে কোন মানুষ যদি চুরি করে এবং মুসলিমের মধ্যে আছে কোনো মানুষ, হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে যে কোনো মানুষ যদি চুরি করে তো চুরি করলে মানের একটা পরিমাণও ওলামায়ে কেরাম নির্ধারণ করতেন, হাদিস এবং কোরআনের থেকে দেড়শোর একটা পরিমাণকে নির্ধারণ করতেন, যদি ওই পরিমাণটা হয় তাহলে তার হাত কেটে দেওয়া হবে, এ কোরআনে ফয়সালা। অথচ হাদিসের মধ্যে আছে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর মূল্য সমষ্টিগত মূল্য, দুনিয়াতে যত ধন সম্পদ যা কিছু আছে, সোনা রূপা হীরে জওয়াহরাত মণি মুক্তা যা কিছু আছে সব কিছু মিলাও আল্লাহ তাআলার কাছে দাম একটা মশার পাখের বরাবরও না। এই হল দুনিয়ার অবস্থা। আবার আরেক জায়গাতে আল্লাহ তাআলা নিজে বলছেন যে মানুষ হল সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি, এই সামান্য চুরি করলে মানুষের হাত কেটে দেয়, তাহলে এটা গ্রহণ করা হলো? সারা দুনিয়ার মূল্য আল্লাহর কাছে, সারা দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে, একটা মাসে বাসার পাখে পাখের বরাবর না। আবার সামান্য কিছু চুরি করলে সবচেয়ে সেরা মাখলুকের হাত কেটে দেয়, তাহলে দুটোর মধ্যে সামঞ্জস্যটা কি করে হলো, হবে তাইলে কি ওইটা ভুল না এইটা ঠিক না, কোনটা? মেরে মোস্তরা দত্তর বুঝব, ওলামায়ে কেরাম চমৎকার জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের দরজাকে আরো বলন্দ করবেন, এমন জবাব দিচ্ছেন, এমন জবাব দিচ্ছেন যে জবই আমাদেরকে শিখাইতেছে, দেখো জীবনের কোন অংশ যদি তুমি কামিয়াব হইতে চাও, সফলতা পেতে চাও, তাইলে ওলামার থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি এই কামটা করতে যেও না। ওলামাদের কাছে জিজ্ঞাসা করো, ওলামারা তোমাকে বলবে যে এই পথে চলার মধ্যে কোরআনের মধ্যে আছে, এই পথে যদি চলো তাহলে তুমি সফলতা পাবে, নবীর এই তরিকাকে অবলম্বন করো নবীর তরিকাকে অবলম্বন করো, যদি করো তাহলে তুমি এটা পাবে, আর যদি ব্যতিক্রম করো তাহলে তোমার দাম কমে যাবে, তুমি সমাজের মধ্যে সবচেয়ে ঘৃণিত নিন্দিত ব্যক্তি হিসাবে পরিচিত হয়ে যাবা, দুনিয়াতে তুমি ঘৃণিত থাকবা, আখেরাতে তুমি ঘৃণিত থাকবা, তোমার কোনো মূল্য না দুনিয়াতে থাকবে না তোমার কোনো মূল্য আখেরাতে থাকবে। যেই জাতি ওলামাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছে, মুখ ফিরে নিয়ে গেছে, সেই জাতি আর কোনোদিনও সফলতার মুখ দেখতে পারেনি। ওলামায়ে কেরাম জবাব দিচ্ছেন, কি জবাব দিচ্ছেন, যেই যে হাত আল্লাহ তাআলার বানানো শ্রেষ্ঠ মখলুকের শরীরের একটা অংশ, তো শ্রেষ্ঠ মখলুকের শ্রেষ্ঠ শরীরের যদি অংশ হয়ে থাকে তাহলে এই হাতটা শ্রেষ্ঠ হবে না নিকৃষ্ট হবে, শ্রেষ্ঠ হবে। আর তার শ্রেষ্ঠ গুণ হল যে তার মধ্যে আমানতদারী থাকবে, তার মধ্যে কি থাকবে, আমানতদারীর কারণে শ্রেষ্ঠ সে। এই হাতের এই পাঞ্জা আমানতদারীর কারণে শ্রেষ্ঠ, যখন আমানতদারী শেষ হয়ে গেল এই হাত দিয়ে খেয়ানত হয়ে গেল, মেরে মুখতার আদর্শ বুজুর্গ ওলামারা ঘোরাবার বলেন ওই যে সামান্য কিছু চুরি করছে ওই ওই মালটুকুর কারণে হাত কাটা হইতেছে না। হাত কেন কাটা হইতেছে, এই জন্য কাটা হইতেছে যেই গুণটা থাকার কারণে এই পাঞ্জাটা শ্রেষ্ঠ ছিল, ওই গুণটা এই অংশের থেকে কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এই জন্য এই পাঞ্জাটা এই শ্রেষ্ঠ শরীরের সাথে লেগে থাকার আর যোগ্যতা রাখে না। এই জন্য শ্রেষ্ঠ শরীরের শরীরের সাথে বিচ্ছিন্ন করে দেওয়ার হুকুম দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, যে শ্রেষ্ঠ শরীরের সাথে আর সেটা পারবে না। মেরে মোস্তরাম দোস্তার বুজুর্গ বলেন যে এই জন্য হলো হাতটা কাটার হুকুম দিচ্ছে, আমরা তো যে পরিমাণে চুরি চুরি করছে ওইটার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। মেরে মোস্তরাম দোস্তার বুজুর্গ বলেন যে এই যে মেহনত, এই যে উম্মত, এই উম্মতের কামিয়াবির সফলতা, তাদের জীবনকে বানানো এবং মূল্যবান করা, তাদের প্রত্যেকটা নখ হরকত, হাতের ধরা, পায়ের চলা, চোখের দেখা, কানের শোনা, দিল দিমাগের চিন্তা ভাবনা, অন্তরের কল্পনা, সব কিছুর জন্য দামি হইতে পারে, এটার জন্য আল্লাহ তাআলা বানিয়েছিলেন মসজিদ। এইটাকে সাথে এইটার সাথে জোড়ার জন্যে, তাই এটি আমরা এই এটি মেহনতের উদ্দেশ্য যে মানুষকে আবার ওই মসজিদের সাথে জোড়া, মানুষকে মানুষের সম্পর্ক মসজিদের সাথে করা। বলেন যে হাজরত ইউসুফ রহমতুল্লাহ বলতেন যে মানুষের সম্পর্ক, মানুষের সম্পর্ক যখন মসজিদের সাথে হয়ে যাবে, দিনের সম্পর্ক যখন মসজিদের সাথে হয়ে যাবে, আর দিনের সম্পর্ক মসজিদের সাথে হওয়ার পরে মসজিদ যে তালিমের দ্বারা আবাদ ছিল, আল্লাহর কালামের তালিম, আল্লাহর কালামের তালিম অনুযায়ী জীবনকে পরিচালনা করা, আল্লাহ তাআলার তালিম অনুযায়ী জীবনকে পরিচালনা করা, জীবনের সর্বক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ করা, জীবনের সর্বক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ করে চলা, এবং নিজের আখলাককে, নিজের আখলাকের খারাপির থেকে আল্লাহ তাআলার মখলুককে হেফাজত করা, যে আমার তারা কোনো মখলুক যেন ক্ষতিগ্রস্ত হয় না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, আব্দুন্নাস ইল্লাল্লাহ মাইয়ান আন্নাস, বলে যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি মানুষের জন্য উপকারী হয়, যার দ্বারা মানুষ উপকৃত হয়, সেই লোকটা হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার মখলুকের হক আদায় করতে করতে, আল্লাহ তাআলার মখলুকের উপকার উপকার করতে নিজে করতে করতে নিজের জীবন যাতে ব্যয় হয়, নিজের জীবন খরচ হয় এবং আল্লাহ তাআলার কাজ করার যজ্ঞ হয়, তেমনি রে মহতরা দোস্তা বুজুর্গ এই লোকটা সব কিছু আল্লাহ তাআলার কাছে দামি হবে। কেন দামি হবে না, কারণ মানুষের হাত এত দামি যে হাদিসের মধ্যে আছে মানুষ যখন আল্লাহ তাআলার কাছে হাত উঠায় তখন আল্লাহ বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায় ওই হাতটাকে খালি ফিরে দিতে আল্লাহ তাআলা লজ্জা বোধ করেন, এত দামি হাত। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ অনুরূপভাবে মানুষের সর্ব অঙ্গই দামি, বলে এই দামি এই অঙ্গ দামি হবে তখন যখন নাকি মানুষ গড়ার কারখানাতে হিসেবে যেটাকে আল্লাহ তাআলা বানাইছিলেন অর্থাৎ মসজিদ, এই মসজিদের সাথে মানুষের সম্পর্ক হবে, মসজিদের সাথে সম্পৃক্ত থেকে মসজিদের তালিমের মাধ্যমে, মসজিদের তালিমের মাধ্যমে, কোরআনের তালিমের মাধ্যমে, নবীর নুরানি তরিকার তালিমের মাধ্যমে, কোরআনের তালিমের মাধ্যমে, হাদিসের তালিমের মাধ্যমে, নিজের ভিতরে রেকিনকে ঠিক করবে, নিজের অঙ্গপ্রত অঙ্গের ব্যবহারকে ঠিক করবে, নিজের জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার উপরে প্রতিষ্ঠিত করবে, সমস্ত জিনিসের থেকে নিজের মুখকে ফিরাই দিবে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সব কিছু থেকে নিজের মুখকে ফিরায় না, সব কিছু থেকে নিজের মুখকে ফেরাও, একমাত্র মসজিদে দে, একমাত্র আল্লাহ তাআলার দিকে নিজের মুখকে করো, আর কোনো দিকে তোমার নিজের রোগ করার দরকার হবে না। কারণ আল্লাহ তাআলা জানি, আল্লাহ তাআলা কারো মোহতাজ না যে আল্লাহর দিকে নিজের রোগকে করবে। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, তার চেহারা আর কারি দিকে কোনো দিন ফেলে ঘোরাবে দরকার হবে না, কারো কাছে তাকে না পাওয়ার কোনো প্রয়োজন হবে না। এই জন্যে আমাদের কামিয়াবের সফলতার কেন্দ্র ছিল, কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। মসজিদের সাথেই যাতে আমাদের সম্পর্ক হয়ে যায়, মসজিদে আমরা যেন মসজিদওয়ালা হিসেবেই পরিচিত হইতে পারি। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون فذروا إلى الله فذروا إلى الله إني لكم منه نذير مبين আপনা তারফ করা রে হমকো পহচানো হম কন হে আজ কন কি ছতরি তরে প্রভা হমে ছি জমিন কাজ ফর্শ হমনে বিছায়া হমিন কুল্লি শৈন খলকনা চৌধে হর মখলুক কাজ হমনে পেদা কিয়া হ জমিন আসমান কাজ জোড়া সর্দি গরমি কাজ জোড়া ধূপ আর পেট ভরনে কাজ জোড়া মালদারি আর গুরবত কাজ জোড়া মশরিক ও মগরিব কাজ জোড়া তাজির ও গাহক কাজ জোড়া ফারসী ও পবলিক কাজ জোড়া মর্দ ও আলম কাজ জোড়া সুখ আর দুঃখ কাজ জোড়া অমন ও পরমনি কাজ জোড়া হুমিন কুল্লি শাইইন খলকনা যৌজাইন বিমারি আর তদৃষ্টি কাজ জোড়া জোড়া হর মখলুক কাজ জোড়া হমনে বনায়া হুনো জো জহা হাল মে হুকম সবকে লিয়ে হমারা হে তুম তাজির হো তুম হাকিম হো তুম সদর হো তুম রীর হো তুম মালদার হো তুম দশ সবকে খানে ঝাঁটে হো তুমারে ঘর মে দর্শন সে চুলা নেই জলা হে তুম বিমারি মে সিজগ রে হো তুম জবানি কি বদলে বজা রে হো আপনি রানো পে হাত মার রে হো খবরদার খবরদার তুম মশরিক পে হো ইয়া মগরিব মে শিমাল পে হো ইয়া জুনুব মে সব কে লিয়ে যে সারি শকলে গুরবত কি মালদারি কি জবানি কি বুড়াপে কি তন্দুরস্তি আর বিমারি তমাম শকলে হমনে বনাই হে হম সব কে লিয়ে এক হুকম করতে হে ও কি রূহ ইলাল্লাহ গরিব গুরবত মে আমির আফতাত মে সদর সদারত মে ওজির সদারত মে তাজির তিজারত মে কাশকার ও কাশকারি মে জওয়ান ও জওয়ানি মে হর এক কর কে উপাস কর اللہ کی طرح رجوع کرو اللہ کی طرح رجوع کرو کیا مطلب اللہ کی طرح رجوع کرو اللہ کی طرح بھاگو اللہ کی طرح رجوع کرو اس کے حکموں کو سمجھو اس کا دین سیکھو اس پر چلو کہاں سیکھے کیسے سیکھے اللہ اسی لیے مسجد کی طرف پہنچنے والے ہر قدم پر کیا کیا نیکیاں کیسی کیسی دعائیں کیسی کیسی مبارکبادیاں ربت و پاو ممشاد ربت و پاو ممشاد کیا کہنے تیری چال کے وہ کیا کہنے تیرے قدم کے جو مسجد کی طرف اٹھتے ہیں کیا کہنے تیرے اندھیری میں مسجد کی طرف جانے کی اسی لیے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے جب ہجرت کر کے مدینے پاک آپ تشریف لائے ہیں, دیکھا تو وہاں دو بڑے خاندان اوس و خزرج 120 سال سے لڑائی چلی آ رہی تھی, بے پناہ خون بہ چکا تھا, جانیں ختم ہو چکی, دولتیں لٹ چکی تھی, کوئی صلح کی راہ, کوئی سولوشن, کوئی آپس کی محبت کی شکل پیدا نہیں ہو رہی. قربان جائیں کالی کملی والے کے, قربان جائیں کالی کملی والے کے, آپ نے آ کر ان دونوں خاندانوں کی لڑائی کو ختم کرنے کے لیے زمینوں کے ٹکڑے نہیں باندھے, یہ تم لے لو یہ تم لے لو, لڑو مت, اتنے پیسے تم رکھ لو اتنے تم رکھ لو, لڑو مت, یہ نہیں کہا. سب سے پہلی آواز لگائی, تم اپنی صلح چاہتے ہو, تم بھائی بندی چاہتے ہو, بھائی بند کے رہنا اور جینا چاہتے ہو, ایک کام کرو, من اصلح ما بینہ وبین اللہ, من اصلح ما بینہ وبین اللہ, اصلح اللہ ما بینہ وبین خلقہ. جس نے اپنے, جس نے اپنے اور اللہ کے ساتھ کے معاملے کو ٹھیک کر لیا, اللہ خود اس بندے کے اور ساری مخلوق کے درمیان کے معاملے کو ٹھیک کر دے, ہر ایک کو کلمے کی محنت پر ڈالا ہے, ہر ایک کو کلمہ بنانا سکھایا ہے, اسی لیے بدر ہے تو, احد ہے تو, خندق ہے تو, تبوک ہے تو, غزوہ ذات ہے تو, بنی مستلق ہے تو, مدینے میں ہے تو, مسجد نبی میں ہے تو, راہ خدا میں چل رہے ہیں تو, ایمان بناؤ ایمان بناؤ ایمان بناؤ. ہم جب یہ شاد الفاظ میں کہتے ہیں بھائی کلمہ بناؤ نماز بناؤ, کلمہ بناؤ نماز بناؤ, لوگ کہتے ہیں انہیں اس کے علاوہ کچھ آتا ہی نہیں. ہاں ہمیں کچھ نہیں آتا, لیکن اللہ کی قسم جس کا کلمہ بن گیا, جس کی نماز بن گئی, اس اور سب اس سے بے نیازی ہے. اس لیے ایک ایک ایمان بنانا, اللہ سے اپنا معاملہ صحیح کرنا, وہ معاملہ وقتی نہ ہو, وہ ماحول کا نہ ہو, ماحول میں اللہ سنا تب تو بولے, ماحول سے نکلے ملک کو سنا ملک بولے, دولت کو سنا دولت بولے, کرسیوں کو بولا کرسیوں کو سنا اس کو بولا. ان الذین قالوا ربنا اللہ ثم استقاموا, اس کی بولی نہیں بدلا کرتی, اس کی بولی نہیں بدلا کرتی. یہ مسجد میں بھی اللہ کو بولے گا, یہ تاریخی میں اللہ کو بولے گا, بالکوں کے کھیل میں اللہ کو بولے گا, سداروں کو وغیرہ کی خوشیوں کو اللہ کو بولے گا, مارکیٹوں منڈیوں میں اللہ کو بولے گا. یہ وہ نہیں ہے خالی کا بیگن, خالی ہوتی نا اس میں بیگن رکھ دیا, ادھر ذرا سا تھوڑا سا ادھر چکا دیا, بیگن صاحب جو ہیں وہ لڑکتے ہیں ادھر آ گئے, ذرا سا یوں اٹھایا بیگن صاحب لڑکتے یوں چلے گئے, دولت والوں کے ماحول میں دولت کو, عہدے والوں کے ماحول میں عہدوں کو, حکومت والوں کے ماحول میں حکومت کو, سامانوں والوں کے ماحول میں سامان کو. خبردار خبردار, تمہاری بولی کہیں بدل نہ پائے, بلکہ تمہیں عالم کے ایک فرد کی ذمہ داری تمہارے نبی لے کر گئے ہیں, تمہیں اپنی بولی پر چلنا ہے, عالم انسانوں بولی بدلوا دی. ہر کہے مشکل قصہ اللہ ہے, حاجت روا اللہ ہے, سارے نشوا دینے والے اللہ ہے. اللہ اللہ اللہ اتنا بولو اتنا بولو اور اتنا سنو گھروں میں بچوں میں عورتوں میں مردوں میں عوام میں خواص میں مسجدوں میں مسجد کے باہر کہ سب سے پہلے ایمان بنانا ہے. ایمان بنتا ہے ایمان کی دعوت سے. اللہ کی بڑائی اللہ کی علمات اس کے خزانوں کی وسعت اس کا چلتا ڈرتا ہونا اس کی صفاتیں جمالیہ اس کی صفاتیں جلالیہ جتنا اس کو بولیں گے جتنا اس کی دعوت دیں گے ایمان بنتا چلا جائے گا. لیکن مولانا یوسف صاحب رحمتہ اللہ علیہ ایک بات فرماتے ہیں دعوت ہو اور قربانی نہ ہو تو یہ دعوت واعظ بن کے رہ جائے گی. جیسے واعظ میں قرآن حدیث قبر جنت دوزخ سنتے ہیں واعظ لیکن اس کا اثر اسی مجلس تک پھر گئے اس محل میں واعظ بولی فرماتے تھے دعوت ہو اور قربانی نہ ہو تو اس کا اثر وقتی ہوگا. صرف قربانیاں ہو اور دعوت نہ ہو مر رہے ہیں کٹ رہے ہیں مارکیٹ کے مارکیٹ چل رہے ہیں قوم کی قوم موت کے گھاٹ اتر رہی ہے دعوت نہیں ہے. فرماتے تھے قربانی ہو اور دعوت نہ ہو اس قربانی کا اثر آسمانوں پر نہ زمین پر ہما بتا رہی مستما ہوتا آسمان نے کوئی آنسو تپایا نہ زمین نے ان کے مرنے پر کوئی حرکت آئی کھا رہے ہیں پی رہے ہیں اچھل رہے ہیں کود رہے ہیں مرنے والے مر رہے ہیں. لیکن فرماتے تھے جب دعوت ہو اور قربانی کے ساتھ ہو صحابہ والے فلمے کے ساتھ ہو اللہ کو راضی کرنے اللہ کا کلمہ بلند ہو جائے محمد صلی اللہ علیہ وسلم کی ہر ہر ادا ہر گھر اندر پہنچ جائے جب اس جذبے کے ساتھ اس نیت کے ساتھ اور اتنی قربانیوں کے مقدار بڑھانے کے ساتھ اور ایسی نیتوں کے ساتھ جب دعوت دی جاتی ہے تو جس طرح سورج فرماتے تھے کہ سورج جب کل ہوتا ہے تو ایک پیلی سی کیا ہوتا ہے سرخی مائل لیکن حرکت کرتا ہے وہ سب سے تجریل مستقبل اللہ اس کا ایک خاص کل غروب کا راستہ بنا ہوا اس کا ٹریک شروع میں ہوا تو پیلی سٹی کیا اب حرکت کر رہا ہے اپنی حرکت کے ساتھ سب سے پہلے اس میں روشنی آتی ہے اس کا پیلاپن کمزور اب وہ پیلاپن ختم ہو رہا ہے اس کی سرخی ظاہر ہو رہی ہے اس میں چمک آ رہی ہے اپنی رفتار کے برابر جا رہا ہے جتنا چلتا ہے یہ روشن ہوتا ہے پھر جتنا چلتا ہے اپنے اطراف کو روشن کرتا ہے اور پھر یہ اپنی طاقت میں اپنی ویشتی میں جس وقت اپنی سنہار سے ہوتا ہے کہ اچھے کی مجال نہیں ہوتی جو اس سے آنکھ ملا دے جس طرح سورج کے طلوع غروب کا ایک ٹرک ہے اور اس کا ایک راستہ معین ہے اس امت کی جان و مال اس امت کی صلاحیتوں اس امت کے عوام و خواص اس امت کے داخلوں کا اسباب اس امت کے جوان و بوڑھے اس امت کے مرد و عورت ان کو ایک ٹرک بتایا تھا تم خیر امت ان کو خرید ملتا تمہاری جانیں لگے گی امر بن معروف پر تمہارا مال خرچ ہوگا اس کی راہ میں تمہاری صلاحیتیں اسی پہ لگے گی. کیا ہوگا کہ سورج کی حرکت پر دنیا کے اندھیرے چھٹتے ہیں ایسے سکتے ہیں کہ تاریخ سے تاریخ کمروں میں سورج کی شعائیں کھسکے رہتی ہے. جب امت اپنی جگہ پر آئے گی, اپنی نقل حرکت کو بڑھائے گی, سب سے پہلے خدا اسے ایمان کا نور دیں گے. جب اسے ایمان کا نور دیں گے تو قرآن کہتا ہے ومن یؤمن باللہ یہد قلبہ واللہ بکل شیء علیم. جس پہ ایمان اندر میں آ جاتا ہے اللہ اس کے دل کو راستہ دکھاتے ہیں. یہ عمل تمہارے لیے نقصان کا, یہ تمہارے لیے جہنم کا, یہ نفے کا, یہ جنت کا, یہ خدا کے قرب کا, یہ نبی کی محبت کی چاشنی اور ان کے جام پینے کا, یہ قبر میں اجالے کا, یہ قبر میں تنگی کا, یہ کشرا سے پار ہونے کا, یہ آنکھوں میں گھس کے جہنم میں گرنے کا, یہ نام اعمال کے سیدھے ہاتھ سے ملنے کا, یہ ہمیں یقین ملتا ہے. پھر یہ تاجر, یہ کاشتکار, یہ مالدار, یہ غریب, یہ مسجد والے, یہ مغرب والے, یہ عوام و خواص, ہر ایک کے دلوں میں جب ایمان کا نور آئے گا ہر ایک کو اپنے نفس سے ان کی راہ دکھے. فرماتے تھے کہ جیسے سورج اپنی ڈگر پر ہے, جو ہم سکندر کے حساب سے طلوع کا غروب کا مرض مشرق سے نکلنا ہے مغرب میں جانا ہے, سارے عالم کا نظام رات دن کے اندھیرے اجالے سے چل رہا ہے. فرماتے تھے جب محمد صلی اللہ علیہ وسلم کی یہ پوری امت افراد نہیں, حضور نے امت بنائی تھی, حضور نے قوم نہیں بنائی تھی, کان کھول کے سن لو قومیں بنا سکتی ہے اشبیتوں سے. میری قوم, میری زبان, میرا علاقہ, میرا رنگ, میرا آدمی, اس سے قومیں بنا سکتی ہے. محمد صلی اللہ علیہ وسلم نے زبان کے, رنگ کے, قوم کے, علاقے کے سارے تعصب کو ختم کر کے بلال حبشے سے, صہیب روم سے, مکہ مدینے سے, ابوبکر عمر, سلمان فارس کے کہاں کہاں سے, لیکن سب کو محمدی بنایا تھا. حضور نے امت بنائی تھی, اسی لیے مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے جس کی جان, جس کا مال, جس کی صلاحیتیں, جس کی سوچ, جس کا دماغ امت کے توڑنے میں لگے گا وہ جاہلیت کی موت بھرے گا. مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ کا بیان کرو, تم نے امت بنائی, قوم نہیں بنائی. جب ہر ایک ایمان بنانے کی راہ پر منسما بین ہو بین بہ پر آئے گا ہر ایک کا ایمان بنتا چلا جائے گا. لیکن یہ ایمان اگر صرف بغیر قربانیوں کے, بغیر مجاہدوں کے ہے تو ماحول کا ایمان ہے, ماحول کا ایمان ہے. اسی لیے فرماتے تھے ایمان بنانا ہے, اس ایمان کو پکانا ہے. جیسے کپڑے کے دو رنگ ہوتے ہیں, کچا رنگ ایک پکا رنگ, دیکھنے میں تو ایسا پھڑکیلا کہ جو کپڑا کہاں سے ہے, کہاں سے لائے, کیا بھاؤ کیا, ہر ایک کی نظریں. لیکن جمعے کے کپڑے اتارے اور دھلے, ساری نالی رنگین جا رہی ہے. ارے یہ کیا ہوا, ان کا وہ جو بات بھوک رہے تھے, جن کی نظریں اٹھ رہی تھی دھل گئے, کلمہ دھل گیا, نماز دھل گئی, تعریف دھل گئی, شہروزہ دھل گیا, عمومی گشت دھل گیا, تیسرا گشت دھل گیا, اجتماع سارے سال مسجدوں سے شہزادہ جماعتوں کے نکالنے کی پچھلے سال سے اس سال میں مقدار کتنی بڑی. مسجد کے چاروں طرف کے گھروں میں تعلیم کتنی بڑی. مسجد کے چاروں طرف گھر کے رہنے والے مرد اس محنت پر کتنے آئے کہ دھل جاتی ہے اجتماع ختم دھل گیا. فرماتے تھے ایمان بنانا ہے, ایمان پکانا. کیسا پکانا؟ کہ جیسے کپڑے والا کہتا ہے اگر کچھ میں اس کا رنگ کچا نہیں, نہیں کیا بات کرتے ہیں آپ, کپڑا پھٹ جائے گا رنگ نہیں جائے گا, مرتے مر جائیں گے ایمان کا بول نہیں بدلے گا, مرتے مر جائیں گے دعوت کے راستے کی قربانیاں کم نہیں ہوں گی, مرتے مر جائیں گے تعلیم کا حلقہ نالا ہی ہوگا, مرتے مر جائیں گے سو سال کی تشبیہات مصدوم دعائیں. کہ اس میں کوئی کمی نہیں آئے. ایمان بنتا ہے دعوت سے, ایمان پکتا ہے مجاہدہ قربانیوں سے. ایمان بنانا ہے, ایمان پکانا ہے, ایمان بچانا ہے. اپنا ایمان بھی بچانا ہے. کہ ایمان بچتا ہے ماحول کی تبدیلی سے. اس لیے اللہ نے حضرت موسیٰ علیہ السلام سے کہا تھا وہ ماحول جس میں وہ اپنی خدائی بول رہا تھا, اپنی ڈنگے مار رہا تھا, ملک میرے پاس, دولت میرے پاس, ملک میرے پاس, دولت میرے پاس, موسیٰ ہم تم کو وہاں سے نکال کے لائے ہیں. اِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوَا اَنَا اخْتَرْتُكَ وَاسْتَمِعْ لِمَا يُوحَى. جوتے اتار دو, اخضع نعلیک, جوتے اتار دو, بہت مقدس جگہ میں ہو اور ہم لائے ہیں تمہیں. کیوں؟ سبق پڑھانے. کہ کیا سبق؟ کہ پہلا سبق ہے اِنَّنِي اَنَا اللَّهُ, اننی انا اللہ لا الہ الا انا واعبدنی واقم الصلاۃ لذکری. موسیٰ یہ سبق تمہیں پڑھنا ہم پڑھا رہے ہیں اور آگے چل کر تمہیں یہ سبق پورے ملک مصر کے بچے بچے کو پڑھانا ہے. اور یہ ہم کہتے ہیں جو تمہاری دعوت کے راستے میں رکاوٹ بنے گا, جیسے محمد صلی اللہ علیہ وسلم نے کہا لئی سلک من الامر شیء او یکوب علیہم او یعذبہم فانہم ظالمون. پیارے نبی آپ کے ذمے تو کھپنا ہے, پچنا ہے, پکنا ہے, جو کام دیا ہے اسے پورے طور پر کرنا ہے. آگے جو رکاوٹیں کھڑی کریں گے یا تو ہم ان کو توبہ کی توفیق دیں گے, وہ رجوع کریں گے اور زندگی ان کی سنورے گی, اور اگر وہ اپنے عناد پر ہے, اپنی ہر گرمی پر ہے, ہم خدا ہیں, ہم اپنے خدا کا مظاہرہ کریں. اسی لیے مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے اللہ کے واسطے اس محنت کو رسم نہ بنائیے. ایک رسم ہے سال کی اجتماع کی رسم, جیسے لوگوں کی رسمیں ہوتی ہے. اس کا درد درد ہے, اس کی تعلیم تعلیم ہے, اس کے ڈھائی گھنٹے ڈھائی گھنٹے ہیں, اس کا راتوں کا رونا, اس کے موٹے آنسو بہانا, ٹھنڈی آہیں بھرنا. یہ دعوت ان تمام احوال کے مجموعے کے ساتھ, پھر اس کی طاقت دنیا سوچ نہیں سکتی. حضور پاک صلی اللہ علیہ وسلم نے پوری امت ایک فکر کی, ایک ذہن کی, ایک جذبے کی, ایک نیت کی, جس میں وہ بھی ہیں جن کے گھر میں تین دن سے چولہا نہیں جلا, ان کا بھی یہی فکر. وہ بھی ہیں جو اولاد سو اونٹ سب کرتے ہیں, ان کا بھی یہی فکر. وہ بھی ہیں جو باغ میں کام کر رہے ہیں, وہ قلب ہو معلقم بالمساجد, ان کا دل مسجد سے اٹکا ہوا ہے, جماعت کہیں نہیں گئی. ارے بھائی 6 مہینے ہو گئے, سال ہو گئے, 10 سال ہو گئے, যে তিন জামাতে এক জামাত চব্বিশ দেখি সে রোজা যে দিলেন কে হয়ে মসজিদকে পাঠা দিয়েছে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মদিনে ওয়ালোকে সবচেয়ে পহলে আপনা আল্লাহ সে মামলা ঠিক কর লো যে আল্লাহ সে মামলা ঠিক হতা হ্যায় আল্লাহ তো এসা মানো জেসা ও আপনি জাতে সিফাত মে হ্যায় আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি যে ঈমান বানানা হ্যায় ঈমান পকানা হ্যায় ঈমান বচানা হ্যায় হম আপকো লায়ে হ্যায় কুরআনি মাহল সে বতা কর ইয়াহাঁ হামারা ইয়ে সারা মজমা আপনে আপনে মুলকো সে আপনে আপনে সুবো সে আপনে আপনে গাঁও দেহাতো সে আপনে আপনে মাহল সে নিকল কর আয়া হ্যায় তো ইনে লায়া হ্যায় কিউ তাওহীদ কা সবক পড়ানে কলমা সিখানে क्या बचाने के साथ क्या अपना तो बच गया हम तो तहजीदगार हो गए हम तो मुश्तबा जुकमा भी खाने को तैयार नहीं और हमारी तो इस्लाम नामा नहीं हमारी तस्वीर नामा नहीं जो हो गए पूरा हो गया ईमान बनाना है ईमान बताना है ईमान बचाना है ईमान को दुनिया की चार चिंतों में फैलाना है तुम इसके जिम्मेदार جس عالمی تمہارے نبی جس عالم کے نبی ہیں وما ارسلنا الا کافتا للناس بشیرا ونذیرا جس طرح آپ پوری بشریت کے لیے ذمہ دار آپ کا ہر کلمہ دو آپ کا ہر نام لیوا آپ کا ہر امتی پورے عالم کا ذمہ دار اسی لیے عالم میں جس اسلام جتنی خرابی ہے اس کے سب سے پہلے مجرم ہم ہیں ہمیں وہ کام دیا گیا تھا ہمیں وہ محنت دی گئی تھی ہمیں وہ ڈگر دی گئی تھی اسی لیے سورج کا طلوع غروب اس کے ڈگر کہ کیا ہوا جہاں جب یہ سورج اپنی ڈگر بدلے گا اب بجائے مشرق سے مغرب سے نکلے گا دنیا میں قیامت کھڑی ہو جائے گی پہاڑ ٹوٹیں گے آسمان گریں گے ستارے جڑیں گے سمندروں میں آگ بھڑکے گی کہ جس طرح سورج کے ڈگر بدلنے پر یہ ہے امت نے جب سے اپنی ڈگر بدلی ہے جان مانتے ماں جان کے جان مانتے ماں جان کے کھا لو پی لو کھل لو کود لو اپنے ارمان پورے کر لو اپنی منمانیاں کر لو کہ جب سے امت نے اپنی ڈگر بدلی ہے دنیا قیامت کا منظر قائم کر رہی ہے کون سا گھر ہے جس میں امن ہے کہاں سکون ہے کہاں چین ہے کہاں برکتیں ہیں کہاں رحمتیں ہیں کہاں مددیں ہیں اسی لیے مسئلہ صرف چلے چار مہینے کا نہیں مسئلہ صرف علماء کے سال لگنے کا نہیں یہ پوری امت نبی کے کام کو اپنا کام بنائے مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ کے ملفوظات میں تو یہاں تک ہے کہ مسلمان اس کا وقت اس کا پیسہ اس کے دماغ کی سوچ دین کے خلاف استعمال ہو کیونکہ اس کا تو تصور ہی نہیں ہو سکتا اس کا تو سودا براہ راست اللہ نے کیا ہے ان اللہ اشترى من المؤمنین یہ تو بک گئے ہیں یہ بکے ہوئے ہیں خدا کے ہاتھ پہ یہ بکے ہوئے ہیں محمد ہم کے ہاتھ پہ جیسے صحابہ نے بیعت کی تھی بایا علی رسول اللہ صلی اللہ علیہ وسلم علی السمع والطاعة فی اليسر والعسر منشطا ومطرحا وعلی ادرۃ علیدا ہم نے نبی کے ہاتھ میں ہاتھ دیا ہے آپ ہی کی سنیں گے آپ ہی کی مانیں گے آداب مساعد ہوں گے یا مخالف جی چاہے گا یا جی پر ووٹ پڑے گا جب آپ چاہے تو دکھے کہ امت کو خدا رسول کے ہاتھ پر بکی ہوئی ہے. یہ کہیں نہیں بکے گی. جو چاہے اس کے جوانوں کو خرید لے, جو چاہے اس کے جذبات کا سودا کر لے, جو چاہے اس کی نیت میں خطور ڈال دے, جو چاہے اس کی نظریں بدل دے, اور جو چاہے اس کے ہاتھوں پیروں کی حرکت بدل دے. یہ تو منڈیوں میں ہوتا ہے. پورا بکرا خریدنے جاؤ تو پورا بکرا ملتا ہے. اب کسائی کی دکان پہ یہ سیوی پائے چاہیے تو وہ لے لو, کلیجی پھیڑا چاہیے تو وہ لے لو, آگے کے دستکار چاہیے تو وہ لے لو. اس کا اب ٹکڑے بک رہے, کہیں تاجر بک رہے ہیں, کہیں مالدار بک رہے ہیں, کہیں عوام بک رہی ہے, کسی کی زبان بک رہی ہے, کسی کا دماغ بک رہا ہے, کسی کے جذبات بک رہے ہیں. خبردار, ان اللہ اشترا, ہمیں تمہیں خدا خرید چکا ہے. ہم نے تمہیں نبی کا کلمہ پڑھ لیا ہے. ہم کہیں نہیں بکیں گے. ہمارے جذبات صحابہ کے جذبات, ہماری نیتیں صحابہ کی نیتیں, ہمارا اخلاص صحابہ کا اخلاص, ہمارا تقویٰ صحابہ کا تقویٰ, ہماری ہجرت صحابہ کی نقل, ہماری نصرت صحابہ کی نقل, ہمارا علم, ہمارا عمل, ہماری دعوت. کہ پہلے ایمان بنانا ہے, ایمان پکانا ہے, ایمان بچانا ہے اور ایمان پھیلانا ہے. ایمان بنے گا ایمان کی دعوت سے, ایمان پکے گا اس راستے کے مجاہدوں سے, ایمان بچے گا ماحول کی تبدیلی سے. پھر کہ پڑھو, سات جوان تھے, بڑا بڑا کی اولاد تھے, وزیر خارجہ کا, وزیر داخلہ کا, فائنس کا, فلانا کا, فلانے. اللہ نے ایمان کا مزہ چکھا دیا, اب انہیں اپنے ایمان کے بچانے کی کا فکر ہوا. چھوڑ دی جگہ, نکل آئے ماحول سے. ان ساتھوں کی قربانی کی برکت سے جب وہ کھانا لینے گئے ہیں, اب جب ملک کا حال کیا ہے, تو یوں کہا کہ ایک سرے سے دوسرے سرے تک ایمان ہی ایمان ہے, توحید ہی توحید ہے. جب ایک مجمع, جب ایک مجمع تمام افراد سے برابر ہو کر دنیا کی کے بتاؤ سامان سے بے رغبت ہو کر اللہ کا کلمہ بلند ہو جائے, محمد صلی اللہ علیہ وسلم کی زندگی گردر گردر پہنچ جائے, جب ایک مجمع ایسا ہو جاتا ہے, ان سے خدا وہ لہریں چلاتے ہیں جو آج تک صحابہ کی لہریں چل رہی ہیں. ہماری اپنی ڈگر بدلنے سے, جیسے سورج کی ڈگر بدلنے سے دنیا میں قیامت ہوگی, جب سے امت نے اپنا کام چھوڑا ہے, اس لیے کہ محمد صلی اللہ علیہ وسلم کے زمانے کی سیرت پڑھو, صحابہ کی سیرت پڑھو, برا ہے, برا ہے, 92 سال کی عمر ہے, اور میزبانی کا وہ شرف ہے جو قیامت تک کسی کو حاصل نہیں ہو سکتا. تشکیل ہوئی, بیماری اپنی انتہا کو ہے, بڑھاپا ہے, لوگ قرآن کے آیتیں پڑھ پڑھ کے سمجھا رہے ہیں. ابو ایوب, قرآن نے بھی تمہارے لیے, حدیث نے بھی تمہارے لیے, خدا رسول نے بھی تمہارے لیے ایک موقع دیا ہے. تم معذور ہو کہ وہ 92 سال کا بوڑھا بیماری کی انتہا میں, اور میزبانی کا شرف کہ وہی نہ اپنی سعادت کے لیے کافی ہے, لیکن وہ کہہ رہا ہے کہ ہاں, معذور سے جبر نہیں ہے, اس کے لیے گنجائش ہے, لیکن کروں تو کیا کروں. ان دنوں خدا و سکھالا, نکلو اللہ کے راستے میں. بھاری ہو رہا ہے کہ یہ آیت مجھے چین سے بیٹھنے نہیں دی. یہاں تک کہ راستے میں جب طبیعت زیادہ خراب ہوئی, ساتھیوں کو کہا جہاں مروں وہاں دفن مت کرنا. جماعت کو جو رخ دیا ہے, اور جماعت کو جہاں جانا ہے کے چلنا قیامت کا میدان ہوگا, اولین اور آخرین ہوں گے محمد صلی اللہ علیہ وسلم ہوں گے, خلفائے راشدین ہوں گے, اشرے مبارک مبشرہ ہوں گے, مہاجرین انصار ہوں گے, سب کے مجمع میں خدا مجھ سے پوچھے گا ابو ایوب کیا لایا. میں یوں کہہ دوں پروردگار جب تک اس کھول میں جان تھی میں چلتا رہا, جب آپ نے میری جان کل کروا لی, میری روح کل کروا لی, میرا جنازہ آپ کے راستے میں چلتا رہا. یہ صحابہ کی سیرت کے واقعات واقعات بیان کرنے کے لیے نہیں ہیں, ہاتھوں میں محفوظ کرنے کے لیے نہیں ہیں. جوان ہے, پہلی رات کی دلہن ہے, شب زفاف ہے, میاں بیوی کی ملاقات ہو چکی ہے, غسل کی تیاری ہے, کان میں آواز پڑ رہی ہے یا خیل اللہ الکبی, یا خیل اللہ الکبی, اے راہ خدا کے مجاہد, اے راہ خدا کے مسافر سوار ہو جا. بغیر غسل کے آئے ہیں, جو تقاضا ہے اس پر چلے ہیں, چلا لگا کے واپس آ گئے, تین دن لگا کے واپس آ گئے, آدھے گھنٹے کا گئے, بھائی پچھلے ہفتے کہاں گئے تھے, کہ ادھر گئے تھے, اچھا تو پھر ادھر اس ہفتے ادھر چلے جاؤ, گشتوں کیا ہو گیا, گشت کر کے واپس آئے تھے, پہلے میں لگا کے واپس آئے تھے, اتنے تھکے اتنے پتے کہ خدا کر پیارے ہو گئے. اب تلاش ہو رہی ہے زخموں میں نہیں, شہیدوں میں نہیں, زندوں میں نہیں. ارے حنزلہ کہاں, حنزلہ کہاں, محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم خبر دے رہے ہیں, وہ تو وسیلے والا کا وہ فرشتے وصل دے رہے ہیں. کیا بولے اور کیا جوان, کیا بولے اور کیا جوان, بچے بچے حضور پاک صلی اللہ علیہ وسلم جماعت بنا رہے, بچے آئے, ارے ہم بھی جماعت میں جائیں گے, نہیں منہ ابھی تم چھوٹے ہو, ابھی بھی تم چھوٹے ہو, واپس کر دیا. واہ واہ واہ واہ واہ واہ, ارے مولوی صاحب نے تو بڑے ڈیرے ڈالے تھے اور بڑے قصے سنائے تھے, میں بھی تو چالاک ہوں, اجتماع سے بچ کے آ گیا. یوں کہا, یوں کہا, تدبیریں سوچی, وہ کون سی تدبیر ہو جس سے میں اللہ کے راستے میں قبول ہو جاؤں. بندے کے بل کھڑے ہو گئے, اللہ کے سن دے سے میں بھائی کتنا لمبا ہوں, ایک تو واپس کیا اپنے ساتھی سے, بھائی میری تمہاری کشتی ہو جائے اور تم تو جیتے جتائے ہو, اگر تھوڑی دیر کے لیے تم گر جاؤ میں تمہاری چھاتی پہ سوار ہو جاؤں, اللہ کے نبی کو دکھاؤں کہ میں بھی تو ہوں. اسی لیے مولانا محمد اجتیاز صاحب رحمتہ اللہ علیہ فرماتے تھے, دعوت دعوت نہیں بنے گی, دعوت دعوت نہیں بنے گی جب تک کہ تم اپنی وہ تمام تدبیریں جو اپنی دنیا کے لیے کرتے ہو اس کا رخ ایمان کی محنت کی طرف رکھے. ایمان بنانا ہے, ایمان پکانا ہے, ایمان بچانا ہے, ایمان کی دعوت دیتے ہوئے ایمان کو دنیا میں پھیلانا ہے. کیوں, اس امت کی ذمہ داری ہے, یہ صرف کارے ثواب نہیں ہے, ثواب کے بہت سارے کام ہیں, ثواب کے بہت سارے کام ہیں. بھائی چارت کتے کو پانی پلا دیا جنت کو چلیے, راستے میں پتھر ہٹا دیا جنت مل گئی, سب سے ثواب ہو گیا. یہ تو امت کی ذمہ داری ہے اور ہر فرد امت کی ذمہ داری ہے. ایک گھر کا ذمہ دار اگر گھر کی ذمہ داری کو نہ سمجھے, بیٹوں کا کیا حال ہے, بیوی کا کیا حال ہے, ماں کا کیا حال ہے, کون آ رہا ہے, کون جا رہا ہے, کیا آ رہا ہے, کیا جا رہا ہے, کو اس گھر کا نظام صحیح معلوم نہیں ہے. اس امت کا ہر فرد پورے عالم کا ذمہ دار ہے اس کے اپنی ذمہ داری سمجھنے اور ذمہ داری کو پورا کرنے کے لیے اپنی جان و مال کا نہ کھپانا. اس کے نتیجے میں سارے عالم میں بگاڑ ہے. اگر سورج کی نگر بدلنے سے قیامت ہے تو امت کی نگر بدلنے سے دنیا ہی جہنم کدار. یہ تو صدقہ ہے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کا کہ اتنے سنگین حالات میں بھی نسخہ دے گئے ما کان اللہ لیعذبہم وانت فیہم وما کان اللہ معذبہم وہم یستغفرون. پیارے نبی آپ کے ہوتے ہوئے امت کو اللہ اس کا نہیں کرے گا, امت کو عذاب نہیں دے گا, اور اگر آپ کے بعد امت کو استغفار میں لگی رہی جیسے وہ مسجد کے فضائل میں آتا ہے, اللہ جب کسی علاقے یا قوم کے گناہوں کی وجہ سے انہیں سزا دینے کا ارادہ کر لیتے ہیں اور وہاں تین قسم کے آدمی پائے جاتے ہیں, مسجدوں کو آباد کرنے والے, آپس میں اللہ کے لیے محبت کرنے والے, رات کے اندھیرے میں اٹھ کر اپنے گناہوں پر رونے توبہ استغفار کرنے والے, کہ ان کے وجود سے خدا اپنے ارادے تک کو بدل دیتے. ہمیں اللہ نے وہ کام دیا. ہم تو چلا لگا کے آنا تو جیسے احسان کر دیا, اور چار مہینے والے سے تو کوئی بات ہی نہیں کر سکتا. اور اگر کسی کے دو تین مرتبہ چار مہینے لگتا ہے یا کوئی ملکوں کے سفر کر کے آ گیا تو یہ تو سمجھا ہمیں کوئی کچھ کون کہہ سکتا ہے. خدا کرے خدا کرے ہماری آنکھیں کھلیں, ہم کون ہیں, ہم کہاں ہیں, ہماری کیا ذمہ داری بن. تو بولیں جو پرتھمے سے قرآن کریم سے آیات تلاوت کرسلین وہ آیات تھرا کے آواز دہرائیتن اللہ تعالیٰ بولیں جو السماء بنیناها بأید وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. বলেন যে আল্লাহ তাআলা নিজের তারুফ নিজে করাইতেছেন, আল্লাহ তাআলা নিজে নিজের পরিচয় করাইতেছেন যে আমি যেভাবে আমাকে পরিচয় করাইতেছি তোমরা ওইভাবেই আমাকে চেনার জন্য চেষ্টা করো, ওইভাবে আমাকে বোঝার জন্য চেষ্টা করো, এইটি হল সঠিক রাস্তা. আল্লাহ তাআলা যদি আসমান আমাকে বিশাল ছাদ আমি একাই একটা ঝুলন্ত অবস্থায় রাখছি, এই জমির নামক বিছানা এটা আমি একাই বিছাইছি, আমিন করলে সেই খালাক না যাওয়াই নেই এবং প্রত্যেক জিনিসের জোড়া জোড়া আমি আমি সৃষ্টি করছি, সব কিছুকে আল্লাহ তাআলা জোড়া জোড়া বানাইছেন, আসমান জমিনের জোড়া, সুখ দুঃখের জোড়া, বারাপাত খালি পেটের জোড়া, পিপাসা তৃপ্ততার জোড়া, ছেলে মেয়ের জোড়া, জোয়ান বুড়ার জোড়া, জোয়ানের বুড়াপায়ের জোড়া, এই সব রকমের জোয়া, দোকানদার খরিদ্দারের জোয়া, শাসক শাসিতের জোয়া, মানে যে সব রকমের জোয়া আমি বানাইছি আল্লাহ তাআলা তারিফ করাইতেছেন, আল্লাহ তাআলা নিজের পরিচয় করাইতেছেন, নিজের জাতকে চেনানোর জন্য চেনাইতে চাইতেছেন, নিজের সেফাতে গুণাগুণের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা নিজেকে বান্দার সাথে পরিচিত পরিচয় করাইতে চাইতেছেন. উদ্দেশ্য কি? যে আল্লাহ তাআলা উদ্দেশ্য হল যখন আমি সব কিছু করলাম, সব কিছু জোড়া জোড়া আমি বানাইলাম, আমি যখন সব কিছু করলাম তো আমাকেই তোমার রোগকে ফেরাও, তোমাদের গতিকে আমার দিকে ফেরাও. বলে যে রোগকে ফেরাও তার অর্থ কি? যে আল্লাহ তাআলার দিকেই দৌড়াও, আল্লাহ তাআলার দিকেই ভাগো, আল্লাহ তাআলাকে চেনার চেষ্টা করো, আল্লাহ তাআলাকে মানার চেষ্টা করো. মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলাকে চেনার নাম হল ইমান, আর আল্লাহ তাআলাকে মানার নাম হল আমল. আল্লাহ তাআলাকে চেনার চেষ্টা করে ইমানের মাধ্যমে, ইমানের মাধ্যমে বান্দা যখন নাকি আল্লাহ তাআলাকে চেনার জন্য চেষ্টা করবে, আর এই ইমানের উপরে মানুষ মজবুত থাকবে। বলেন যে আল্লাহ তাআলাকে চিনতে যদি কেউ চায়, তা আল্লাহ তাআলাকে চিনতে হবে ইমানের মাধ্যমে। ইমানের যে কিসের মাধ্যমে? ইমানের যে দাওয়াতের মাধ্যমে। ইমান যখন দাওয়াতের মাধ্যমে ইমান যখন আসবে, ইমান যখন ঠিক হয়ে যাবে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার ভিতর বাহির সব কিছুকে ঠিক করে দিবেন, মানুষের সাথে তার সম্পর্ক ঠিক করে দিবেন, সমস্ত মখলুকের সাথে তার সম্পর্ক ঠিক করে দিবেন, আল্লাহ তাআলা সব কিছু তার সমস্ত সম্পর্ক আল্লাহ তাআলা ঠিক করে দিলেন। আর যদি ভিতরের ইমান কমজোর থাকে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে এর আগে একটা কথা বলছিলেন, সেটা হলো যে আজকাল তো মানুষ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বান্দার হাত উঠাইলে এমন মর্যাদা সম্পূর্ণ হাত হয়ে যায়, সেই হাতকে আল্লাহ তাআলা খারে খারে ফিরে দিতে লজ্জাবোধ করেন। কিন্তু আজকাল তো মানুষ নামাজ পড়তেছে তারপর হাত উঠেছে তাতেও পায় না, রোজা রাখার পরেও পায় না, হজ করার পরেও পায় না, যাকাত দেওয়ার পরেও পায় না। কারণটা কি? কারণ হলো বেড়ে বস্ত্রা দুঃস্থ দুর্গ যেভাবে মেহনত করে ইমানের জন্য যেভাবে চেষ্টা করা দরকার ছিল, যেভাবে কোশিশ করা দরকার ছিল, সার্বক্ষণিকভাবে যে ইমানের বোল আমাদের বলা দরকার ছিল, সার্বক্ষণিকভাবে ইমানের দাওয়াত আমাদের দেওয়ার কথা ছিল, মেরে মোহতারাম দোস্তাম যোগ, ওইভাবে আমরা মেহনত করি নেই, ওইভাবে আমরা নিজের জান মাল নিজের জানকে খাপাই নেই, ওইভাবে আমাদের নিজের মালকে খরচ করি নেই, নিজের জীবনকে আমি ক্লান্ত করি নেই, নিজের সময়টাকে আমি খরচ করি নেই। মেরে মোহতারাম দোস্তাম যোগ, আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যেদিকে ইমানদার হয়ে গেল আল্লাহ তাআলাকে দিয়ে রব বলে স্বীকার করে নিল, এরপরে সে ওর জমে থাকলো, প্রতিষ্ঠিত থাকলো। এমন না এই মহলে যাইতেছে ওই মহলের কথা, যে ইমানের মহলে যখন থাকে তো ইমানের কথা বলে, মসজিদে যখন থাকে তো দিনের কথা বলে, মসজিদ থেকে বের হয়ে যখন নাকি আসবার দোকানের মধ্যে যায় তখন দোকানের কথা বলে, অবসর লেনদেন তুই অবসর লেনদেন দোকানদারা যেভাবে বলে ওইভাবেই বলে, তাদের লেনদেন যেরকম লেনদেন ওইরকম, যখন নাকি মসজিদ থেকে বের হয়ে অফিসে যায় তো অফিসের ভাব মতো চলে, যখন নাকি কোনো অনুষ্ঠানে যায় তখন ওই অনুষ্ঠানে অন্যান্য যারা আছে তাদের সাথে তাল মিলায়, তাদের মতো লেবাস, তাদের মতো পোশাক, খাওয়া দাওয়ার যখন নাকি জামাতে থাকে তখন একরকমের তরিকাতে খায়, আবার যখন নাকি অন্য কোনো জায়গাতে যায় যেখানে ওই সুন্দর তরিকার কোনো মূল্যায়ন নাই, পড়া নাই, ওইখানে তাদের মতো খায়। মেরে বস্তরা দোস্ত বুজুর্গ, এই ইমানদার আল্লাহ তাআলার কাছে প্রিয় না। আল্লাহ তাআলা বলেন যে এই ইমানদার হইল যে আমাকে রব বলে স্বীকার করে নিল, সে যেখানে থাকে সেখানেই যেন আমাকে রব বলে স্বীকার করেই প্রমাণ দেয়, সে যেন বারো জায়গায় যে বারো রকমের রং না ধরে, এক এক জায়গায় এক এক রকমের রং না ধরে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সকলের জন্যই এই কথাটা, ধনীর জন্য এই হুকুম যে আল্লাহর দিকে দাঁড়াও, গরিবের জন্য এই হুকুম, যুবকদের জন্য এই হুকুম, জওয়ানদের জন্য এই হুকুম, বড়দের জন্য এই হুকুম, পড়ালেখা জানে তাদের জন্য এই হুকুম, যারা পড়ালেখা জানে না তাদের জন্য এই হুকুম, বড় আসান যারা তাদের জন্য এই হুকুম, স্বাভাবিক সাধারণ কর্মচারী যারা তার জন্য এই হুকুম, মন্ত্রী সে জন্য এই হুকুম, চাই পররাষ্ট্রমন্ত্রী হোক, চাই স্বরাষ্ট্রমন্ত্রী হোক, চাই অর্থমন্ত্রী হোক, চাই খাদ্যমন্ত্রী হোক, তার জন্য একই হুকুম, আল্লাহ তাআলা সকলের জন্য একই হুকুম দিচ্ছেন। কারণ প্রত্যেকেই আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন যে আসমান আমি একা বিষয় রাখছি, একা লক্ষ্যে রাখছি, জমিনকে আমি আর সকলকে একাই একাই বিষয়েছি, জোয়াকে আমি একাই পয়দা করছি। এতে করে বিশেষ করে তবদাকে আল্লাহ তাআলা বলেন নাই, বিশেষ করে ছেলেমেয়েকে আল্লাহ তাআলা বলেন নাই, বিশেষ করে অঞ্চলের মানুষকে আল্লাহ তাআলা বলেন নাই, বিশেষ করে রঙের মানুষকে আল্লাহ তাআলা বলেন নাই, বিশেষ করে পেশার মানুষকে আল্লাহ তাআলা বলেন নাই, বিশেষ করে দিকের মানুষকে আল্লাহ তাআলা বলেন নাই, শুধুমাত্র শহরের মানুষকে উল্লেখ করে বলেন নাই, শুধুমাত্র গ্রামের মানুষকে বলা আল্লাহ তাআলার উদ্দেশ্য না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ধনী গরিব শহরের গ্রামের, পড়ালেখা জানে পড়ালেখা জানে না, সমাজ জাতি সমাজ নির্বিশেষে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা হুকুম দিতে যে আল্লাহর দিকে ফিরো, ভাগো আল্লাহ তাআলার দিকে, আল্লাহর দিকে আসো। কিভাবে আসবে? আল্লাহর দিকে চলতে হলে ইমানের কথাটাকে আসতে হবে, আর ইমানের দাওয়াতকে এমন দিতে হবে, ইমানের বোন এমন বলতে হবে, ইমানের আওয়াজকে এমন লাগাইতে হবে যে লাগাইতে লাগাইতে দাওয়াত দিতে দিতে ইমানকে অন্তরের অন্তঃস্থলে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, এমন ভাবে বেঁচে যায়, এমন ভাবে মজবুত হয়ে যায়, সে যেখানেই থাকবে সেখানে ইমানই উপরে থাকবে, রং বদলাবে না, রং বদলাবে না। আল্লাহ তাআলার কাছে এই ইমান আলা হলো প্যারা, এই ইমান হলো আলা হলো আল্লাহ তাআলার কাছে মকবুল। মেরে মোহতারা দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ককে ঠিক করো, তুমি যেখানেই থাকো ওখানের জন্য আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকো, অন্য কোনো তোমার মধ্যে যেন কোনো পরিবর্তন না আসে, কোনো পরিবর্তন যেন তোমার মধ্যে না আসে। মেরে মোহতারা দোস্তার বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে গেলেন, মদিনাতে গিয়ে দেখলেন যে 120 বছর যাবত মারামারি কাটাকাটি খোনাখুনি চলতেছে, আওস আর খাজরাজের মধ্যে ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কিছু মানুষের কুচক্রে কুমন্ত্র নাই, তাদের আপাতের মধ্যে লড়াই করাইতেছে, তারা সর্বশ্রান্ত হয়ে গেছে। তারা নবীর কাছে আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি শান্তিতে থাকতে চাও, সন্ধি করে ফিরতে থাকতে চাও, লড়াই ঝগড়া বাদ দিতে চাও? যদি চাও তাইলে আমি তোমাকে তোমাদেরকে একটা রাস্তা বলতে পারি। তোমাদের যখন এখন হুশ ফিরছে, তোমাদের কত ক্ষতি হয়ে গেছে, তাইলে তোমাদেরকে আমি একটা রাস্তা বলতে পারি। সেই রাস্তাটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জমিন কিনা তাদের মধ্যে ভাগ করা দেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক গোটা টাকা তাদেরকে দিয়ে দেন নাই যেগুলো ভাগ করে নিয়ে যাও, তোমরা এগুলো নাও, খাজনা তোমরা এগুলো নাও, এই বাগান তোমাদের, এই বাগান তোমাদের, এই কাপড়গুলো তোমাদের, এই কাপড়গুলো তোমাদের, এর কোনোটাই না। মেরে মোহতারা দোস্তের বুজুর্গ, কারণ এইগুলোর দ্বারা সমস্যার সমাধান হয় না, কারণ নবী তো আল্লাহ তাআলার রাহবর অনুযায়ী নবী পরিচালিত ছিলেন। আল্লাহ সবকে ফজাইল বয়ান কিয়ে, মসজিদ মে আনে কে ফজাইল বয়ান কিয়ে, তালিম কে হলকা কে ফজাইল বয়ান কিয়ে, হযরত জি ওসী কো কুরআন শিখা রহা হ্যায়, হযরত জি ওসী কে সাথ শানা বশানা খড়া হ্যায়। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা রাস্তা দিলেন, তাদেরকে মসজিদমুখী করলেন, তাদেরকে তালিমের হালকার মধ্যে বসাইলেন, তাদেরকে নামাজ শিখাইলেন, তাদের মধ্যে এমন মহব্বত পয়দা হইল, এমন মহব্বত পয়দা হইল যে খাজরাজরা আমাদের দেখলেই কতল করত, তাদেরকে কোরআন শিখাইতেছে, তাদেরকে নামাজ শিখাইতেছে, তাদেরকে মহব্বত করতেছে। সেটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিছিলেন তাকে? যে তোমার ভিতরকে ভিতরকে তুমি ঠিক করো না, আল্লাহর সাথে তোমার সম্পর্ককে ঠিক করো। যদি আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমার হাতে আল্লাহর যত বান্দাদের যে সম্পর্ক আছে বলতে আল্লাহ তাআলা ঠিক করে দেবেন। মান আসলাহ বা মান আসলাহ বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যেনেকে আল্লাহর সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলে, আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকে, আসলাহ আল্লাহ তাআলা তার সাথে মাসু সমস্ত মখলুকের সম্পর্ককে ঠিক করে দেয়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা ফয়সালা, এবং এই ফয়সালা সুফল ভোগ করছেন, প্রমাণিত ফয়সালা, প্রমাণিত প্রেসক্রিপশন, সাহাবারা মানলেন, অবস খাদ্যজলারা মানল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার মানুষের দেখলে যে তাদের মধ্যে কিরকম মিল, মহাব্বত, মায়া, তাদের মধ্যে কি একত্রতা সৃষ্টি হয়ে গেছে, তাদের মধ্যে নিগুড় একটা বন্ধনের সৃষ্টি হয়ে গেছে। বলেন যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর মেহনতের মাধ্যমে তাদেরকে নিজের ভিতর আল্লাহর সাথে সম্পর্ককে ঠিক করাবার কথা বললেন, তো হুজুর তারা সম্পর্ক ঠিক করা শুরু করে দিল। মদিনাতে আছে তাতে ইমানের দাওয়াত, সফরে আছে তাতে ইমানের দাওয়াত, বদরে সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, ওহুদে সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, গজরে রাতের রেখা সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, খন্দকে সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, তবুকে সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এইটি তাদের জীবনের চেতনা হয়ে গেল, এইটি তাদের জীবনের একমাত্র ব্যস্ততা হয়ে গেল, আর এইটি নিয়েই তারা তাদের জীবনকে পার করতে লাগলো, এটার উপরে তারা প্রতিষ্ঠিত হইল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন দেখি মানুষ ইমানের দাওয়াত দিতে থাকে, তখন তার ভিতরে ইমান পয়দা হতে থাকে। যখন তার ভিতরে ইমান পয়দা হয়ে যায়, ভিতরে ইমান প্রবেশ করে, তখন আল্লাহ তাআলা তার কলবকে, তখন আল্লাহ তাআলা তার অন্তরকে হেদায়েত দেন, তার অন্তরের জন্য সামনে রাস্তা খুলে তার অন্তরে তখন দেখতে পারে কোন আমল তার লাভের, কোন আমল তার নোকসানের, কোন আমলের পর আল্লাহ রাজি হয়, কোন আমলের পর আল্লাহ তাআলা নারাজ হন, কোন আমল তাকে জাহান্নামে নেবে, আগুনের মধ্যে জ্বালাবে, কোন আমল তাকে জান্নাতে নিয়ে যাবে, কোন আমল তার জন্য আল্লাহ তাআলা রহমতকে টেনে নিয়ে আসবে, কোন আমল তার জন্য মুখের থেকে বরকত তুলে সরাই নিয়ে যাবে, আল্লাহ তাআলা তার অন্তরের চোখকে খুলে দেন, সে তখন আমলের মধ্যে নিজে সবকিছুকে দেখতে পারে। মেরে মহতরাম দোস্তদেরকে, মানুষ যখন নাকি দাওয়াত দিতে থাকে, মানুষ যখন নাকি দাওয়াত দিতে থাকে, সর্ব অবস্থায় দাওয়াত দিতে থাকে, এমন না, এমন না যে রেওয়াজি কাম করে, কাজটা দেওয়ার সময় হলে তো কাজটা চলে গেল, কতক্ষণ করে হলে বাড়িতে চলে গেল, চিল্লার দেওয়ার সময় হলে তো চিল্লার চলে গেল, আবার চিল্লার থেকে এসে যে কাম করতো ওই কামই সারা শুরু করে দিল। অর্থাৎ এরকম না, মেরে মহতরাম দোস্তদেরকে দাওয়াতকে তার অন্য বিছানা বানায়, সর্ব অবস্থায় সে দাওয়াত দিতে থাকে। মেরে মহতরাম দোস্তদেরকে, এটা তো খোদাই ফয়সালা যে সর্ব অবস্থায় দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন যে কুনতুম খায়রা উম্মতি, তোমরা শ্রেষ্ঠ উম্মত, অখরজাত লিন্নাস, মানব জাতির সবক, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে, কেন তোমরা কি করবা, তোমার জান লাগবে আমরবিল মারুফের মধ্যে, তোমার মাল লাগবে আমরবিল মারুফের মধ্যে, তোমার সুস্থতা কারণ হবে আমরবিল মারুফের মধ্যে, তোমার অসুস্থতা লাগবে আমরবিল মারুফের মধ্যে, তোমার দিন কাটবে আমরবিল মারুফের মধ্যে, তোমার রাত্রি কাটবে আমরবিল মারুফের মধ্যে, তুমি শীতকালে আমরবিল মারুফ করবা, তুমি গরমের মধ্যে আমরবিল মারুফ করবা, বৃষ্টি মৌসুমে আমরবিল মারুফ করবা, সর্ব অবস্থায় তুমি আমরবিল মারুফ করবা, মানুষদেরকে হকের থেকে তুমি ডাকতে থাকবা। তুমি যেখানেই থাকো, উত্তর সীমান্তের হও অথবা দক্ষিণের হও, পূর্বের হও অথবা পশ্চিমের হও, যে কোনো জায়গাতে হও, যে কোনো অবস্থায় হও, যে কোনো অবস্থানে হও, তোমার জান আর মাল যেন আমরবিল মারুফের জন্যই খরচ হইতে থাকে। কোথাও থেকে আল্লাহ তাআলা ছুটি দেন নাই, কাউকে আল্লাহ তাআলা ছুটি দেন নাই, অসুস্থকে আল্লাহ তাআলা ছুটি ছুটি দেন নাই, যুবকদেরকে আল্লাহ তাআলা ছুটি দেন নাই, বড়দেরকে ছুটি দেন নাই, সকলের জন্য একই হুকুম দিচ্ছেন যে তুমি উন্মত, তোমার কাম হলে দাওয়াত, তোমার জান আর মাল খরচ হবে আমরবিল মারুফের দিকে, মানুষকে হকের দিকে, ডাকার দিকে। মেরে মহতরাম দোস্তদের বুজুর্গ, এটি আমাদের জিম্মাদারি, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। কিন্তু যখনই আমাদের জান আর মাল এখান থেকে খরচ, তাছাড়া আমরা অন্য জায়গায় খরচ হয়েছে, অন্য জায়গায় খরচ হওয়া শুরু হয়ে গেছে, তখন মেরে মহতরাম দোস্তদের বুজুর্গ, সারা দুনিয়াতে মানুষের অবস্থা আমরা সচক্ষে দেখতেছি, সচক্ষে দেখতেছি, এমন কোন ঘর বলতে পারবে না যে আমি সুখে আছি, আমি নিরাপদে আছি, আমি নিরাপত্তায় আছি, আমার বোনের ইজ্জত সম্মান নিরাপদ, আমার যুবতী মেয়ের ইজ্জত সম্মান নিরাপদ, আমার ছেলের জান নিরাপদ, আমার বাজারে সম্পদ নিরাপদ, আমার টাকা গচ্ছিত যেখানে আছে সেখানে আমার টাকা নিরাপদ। মেরে মহতরাম দোস্তদের বুজুর্গ, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ইজ্জত আপনার নিরাপত্তা নাই, কোন জায়গাতে কোনো নিরাপত্তা নাই। মেরে মহতরাম দোস্তদের বুজুর্গ, আমাদের অবস্থা রয়েছে এরকম, যার খাওয়ার সে খাইতেছে, যারা খাবার তারা খাইতেছে, যারা মরার তারা মরতেছে, আশ্চর্য করার কেউ নাই, দেখার কেউ নাই। মেরে মহতরাম দোস্তদের বুজুর্গ, কারণটা কি? কারণ হইল আল্লাহ তাআলার সাথে দাওয়াতের মেহনতের দ্বারা আমাদের সম্পর্ককে আমরা ঠিক করে নিই, যেভাবে আজ খাওয়া দাওয়া ঠিক করছিলেন ওইভাবে ঠিক না করার কারণে মানুষের সাথে আমাদের সম্পর্ক কেটে, ওইটাকে আল্লাহ তাআলা ঠিক করে দেন নাই। সুতরাং মানুষই হল বর্তমানে মানুষের জন্য সবচেয়ে বড় দুশ্মন, মানুষ মানুষের জন্য সবচেয়ে বড় দুশ্মন, আর বড় দুশ্মন দুশ্মনের তারাই তা ওই সূত্রপাতিতে ওই সমস্ত মানুষদেরকে দিয়ে, যে সমস্ত মানুষেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো উম্মতকে দল বানাইতেছে, দলে দলে বিভক্ত করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল বানাই যান নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বানাইছেন। আফসার থেকে বেলাল আসছে, পারস্য থেকে সোহাইল আসছে, সালমান আসছে, রোম থেকে সোহাইল আসছে, মদিনা মক্কাবাসী মদিনাবাসী যে যেখান থেকে আসছে তাদেরকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উম্মত বানিয়ে গেছেন। অন্তঃস্থ বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতের মাধ্যমে উম্মত বানাইছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মান বান্দাদেরকে আল্লাহ তাআলা উম্মত বানাইছেন। উম্মত তৈরি হয় দাওয়াতের দ্বারা, উম্মত তৈরি হয় কোরবানির দ্বারা, উম্মত তৈরি হয় মুজাহাদার দ্বারা, মেরে মহতরাম দোস্তর বুজুর্গ দল হয় আসাদিয়াতের দ্বারা, আঞ্চলিকতা তো আঞ্চলিকতার দ্বারা, আমার আমার এলাকার, আমার বংশের, আমার গোত্রের, এই আমার আমার এই আঞ্চলিকতা যখন আসে তখন দলের সৃষ্টি হয়। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ সর্বপ্রথম এই উম্মতকে পেশানির মধ্যে ফেলানোর জন্য ওই সমস্ত লোকেরা দায়ী যারা নাকি উম্মতকে উম্মত মানার থেকে বের করে, উম্মত মানার থেকে বের করে দলে দলে বিভক্ত করতেছে। আর যদি ইউসুফ রহমতুল্লাহ বলে গেছেন যারা নাকি উম্মতকে টুকরে করবে, দলে দলে বিভক্ত করবে, তাদের মত জাহিলিয়তের মত হবে, তাদের মত জাহিলিয়তের মত হবে। মেরে মহতরাম দোস্তের বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনকে কোরবান করে, নিজের জীবনকে কোরবান করে জীবনের সুখ শান্তি সব কিছুকে বিসর্জন দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত দাঁড়িয়ে গেছিলেন দাওয়াতের মেহনতের মাধ্যমে খাড়া করে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সতর্ক করে গেছেন যে খবরদার খবরদার খবরদার, এই দাওয়াতের মেহনতটাকে তোমরা রেওয়াজি মেহনত বানাইও না। আল্লাহ তাআলা মাফ করে দেন যে আমরা কোনো রেওয়াজি মেহনত বানানো দাঁড়াই ফেললাম কিনা। সারা বছর খবর নাই বলে এখন খুব নাকে তাল দিয়ে ঘুমাও, ওই ইজতেমা আসতেছে তখনকে বের করে দিই। হ্যাঁ এখন আমার সাথে কথা বললেন আমি তো চিল্লা দিয়ে আসছি, 10 বছর আগেও 3 দিনের এক জামাত হইতো, এখনো 3 দিনের এক জামাত, 15 বছর আগেও তালিমের হালকাতে 3 দিন বসতো, এখনো 3 দিনই বসে, অনেকদিন যাবতই চলতেছিল যে বসা না, কখনো হয় কখনো হয় না, দ্বিতীয় রাস্তে কখনো যাওয়ার জন্য লোক পাওয়া যায় কখনো যাওয়ার জন্য লোক পাওয়া যায় না। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ এটা হলো রেওয়াজি হয়ে যাওয়া, প্রথাগত হয়ে যাওয়ার একটা আলামত, একটা আলামত। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন যে দেখো দাওয়াতের মেহনত করতে থাকো, রেওয়াজি বানাও না। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ কথা যে তোমরা রেওয়াজি বানাও না, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বলছেন দাওয়াতের মেহনত করতে থাকো, এখন তোমরা অল্প আছো, এখন তোমরা অল্প আছো, খবরদার ধারাবাহিকতা তুমি শেষ করো না, তুমি লেগে থাকো, কোরবানির সাথে লেগে থাকো, দাওয়াত দাও কোরবানির সাথে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক হবে ইমানের দ্বারা, ইমান যে পরিমাণে ঠিক হবে সম্পর্ক ওই পরিমাণে ঠিক হবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ আর ইমানে হেফাজত হবে মুজাহাদার দ্বারা, কোরবানির দ্বারা। হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলছেন যদি দাওয়াতের সাথে কোরবানি না থাকে, দাওয়াতের সাথে মুজাহাদা না থাকে, মেরে মহতরাম দোস্তার বুজুর্গ ওই দাওয়াতের দাওয়াত দিনের দাওয়াত থাকবে না, ওইটা ওয়াজ হয়ে যাবে, বিশাল রোজির হিসাবে বললেওয়ালা বললে, শুনলেওয়ালা শুনবে, কানের সুখ মিটবে, ওয়াজ শেষ হয়ে যাবে, কোনো মানুষের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কোনো মানুষের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ আর যদি কোরবানি হয় মুজাহাদা হয় দাওয়াত না হয়, এই লোকটার জীবনের থেকে হায়াত তো শেষ হয়ে যাবে, মানুষের কষ্টে সে কষ্ট পাবে না, মানুষ কোন জিনিসের অভাবে মানুষের এই করুণ করুণ করুণ একটু সম্মুখীন হইল এতে সে অভিনন্দন করতে পারবে না, মরতেছে মারতেছে রক্তের বন্যা বইতেছে, কোন মুসলমান বলতে পারে না যে কারণটা কি, কোন মুসলমানের চোখে পানি নাই, হাজার হাজার মুসলমান ক্ষতি হইতেছে দৈনিক, হাজার হাজার মুসলমানের রক্তে এই দুনিয়ার জমি লঞ্চিত হইতেছে, কোন মুসলমান তার সমাধানের কথা বলতে পারতেছে না। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ দুঃখ কষ্ট তো সইতেছে কিন্তু মুসলমান ওই নবীওয়ালা তরিকার দাওয়াত হইতা ওইটাকে অবলম্বন না করার কারণে কারণটা পর্যন্ত উদ্ভাবন করতে পারতেছে না যে কেন এরকম হইল, কোরবানি হবে মধ্যে হাদা হবে। মেরে মহতরাম দোস্তর বুজুর্গ দাওয়াতের ওই নবী তরিকা থাকবে না, মেরে মহতরাম দোস্তর বুজুর্গ মুসলমান অভিনব্দি করতে পারবে না যে কেন এই বিপদ আসছে। এই জন্য আমাদের সকলের জন্য জরুরি যে নিজেদের ইমানকে বানাইতে হবে, দাওয়াতে ইমান বন্ধের দাওয়াতের দ্বারা নিজেদের ইমানকে বাঁচাইতে হবে, নিজেদের ইমান নিজেদের ইমানকে পাকা করতে হবে। ইমান পাকা হবে কোরবানি আর মুজাহাদার দ্বারা, যে দাওয়াতের মেহনত চলবে কোরবানির সাথে মুজাহাদার সাথে। এই কথা যেন আমার মনে না আসে যে আজকে এইমাত্র সিল্লার থেকে ফিরে আসলাম আর আসার সাথে সাথে এই টাকাটা, আরে না, এই টাকাটা যদি আমি লাভটা করতে পারি তাই তো আমার কোরবানি হলো, তাই তো আমার কোরবানি হলো। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, কোরবানি আর মুজাহাদা না থাকার কারণে একবার তিন দিন দিয়ে আসলে সারা মাসের মধ্যে তার কাছে আর গাছটা যাওয়া যায় না, একবার চিল্লা দিয়ে আসলে সে তো প্রায় আধা জমিদারির মতো হয়ে যায়। আর খালি যদি তিন চিল্লা দিয়ে আসে তার সাথে তো কথা বলতেই পারমিশন লাগে, আর প্রতি বছরে যদি লাগাতার কয়েক বছর পর্যন্ত তিন চিল্লা করে দিছে তাহলে তার অবস্থা তো আরো কঠিন। মেরে মস্তরা দেখতে পারব না, যদি এরকম হয় তাহলে বুঝতে হবে সে তার জীবনের থেকে কোরবানি ক্ষতি করে দিছে। কোরবানি দেবেওয়ালা তো সেই যে নাকি যখন সে টাকাটা আসবে সে যে কোনো হালাতেই থাকুক না কেন সাথে সাথে লাভবাই। নতুন বিয়ে হয়েছে, বাসর রাত্রি যাপন করছে, গোসলের প্রয়োজন হয়েছে, গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এরই মধ্যে আওয়াজ আসলো ইয়া খায়নাল্লাহির কবি, ইয়া খায়নাল্লাহির কবি, ও আল্লাহ আল্লাহ রাস্তার মুজাহিদরা তাড়াতাড়ি সাড়া হও। এই কথাটা কানের মধ্যে দিয়ে এমন ভাবে পৌঁছলো যে গোসলের প্রয়োজনটা পর্যন্ত ভুলে গেলেন, ছুটলেন মুজাহিদদের সাথে, মিশলেন, চলে গেলেন দুশ্মনদের সামনে, ওইখানে যে ত্রাণ করে লড়লেন ইমান আর ইসলামকে বাঁচানোর জন্য। বেড়ে মস্তরাম দত্তর দুর্গ লড়াই করতে করতে এক সময় এমন আসলো যে শহীদ হয়ে গেলেন। কিন্তু শহীদ তো হয়ে গেলেন, যখন নাকি এই যুদ্ধ শেষ হল মানুষেরা তালাশ শুরু করলো যে হামজালা কোথায়, নবী তালাশ করাইতেছেন যে আমার হামজালা কোথায়, দেখো আমার হামজালা কোথায়, লাশ তোলা সাহসদের লাশ যেখানে পড়াশুনে সেখানে হামজালা নাই, যারা আহত হয়ে আছেন ওইখানে হামজালা নাই, যারা সুস্থ আছেন সেখানে হামজালা নাই, আরে হামজালা এখানে কোথায় থাকবে, হামজালা তো যার ঘরে গোসল খরচ হয়েছিল সে গোসলটা পর্যন্ত করে নাই আল্লাহ দিনের জন্য, তাকে তো ফেরেশতারা গোসল বানানোর জন্য নিয়ে গেছে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, যারা জীবনের থেকে কোরবানির মতো আটাকে মুহূর্তকালের জন্য ছাড়েন নাই তারা তো আল্লাহ তাআলার কাছে এবং ফিরে হয়ে গেছেন। ইমান বানাইতে হবে দাওয়াতের দ্বারা, ইমানকে পাকা করতে হবে কোরবানির মুজাহাদার দ্বারা। যদি পাকা না হয় এই ইমান টিকবে না। কাপড়ের অংশ যদি পাকা না হয় কাতরাও দেখতে তো খা খা করবে, কিন্তু তিন চার দিন গায়ে দেওয়ার পরে যখন খুলবে, খোলার পরে যখন ধুইতে যাবে সমস্ত ড্রেন আর সমস্ত খাল আর সমস্ত নাল সব কিছু তো খালি রং চাইতেছে, কিরে রং করতে আসে, রং করতে আসে, আর রংটা কিনলেই তো নিয়ে কাঁচা রঙের কাপড়, আর রং করতে আসে তো চিন্তা করে খেলাম। বেড়ে মহতরাম দোস্তার বুজুর্গ, যদি মুজাহাদা না থাকে জিন্দগিতে, ভুগা ফাঁকার কষ্ট বরদাস্ত করা যদি ইয়ে না থাকে, মদিনা ভুগা ফাঁকার শহরের নাম ছিল মদিনা, যে ঘরে নদীর ঘরে না খাওয়া, সাহাবাদের ঘরে না খাওয়া, কারো ঘরে তিন দিন, কারো ঘরে সাত দিন, কারো ঘরে খাবার নাই, মেরে মস্তরাম দোস্তার বুজুর্গ, ওই ভুগা ফাঁকার শহরের নাম হলে না খাওয়া, কিন্তু সব টাকাদার জন্য তৈয়ার, কোন টাকাদার জন্য তারা পিছিয়ে পড়তে রাজি নাই, বুড়া পিছিয়ে পড়তে রাজি নাই, জওয়ান পিছিয়ে পড়তে রাজি নাই, বাচ্চা পর্যন্ত তাকে ধাক্কায় সারা বাড়িতে পাঠানো যাইতেছে না। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, যদি এক সফরে যাইতেছেন, এক বাচ্চা এখনো বালেক হয়নি, না বালেক, বালেক হওয়ার কাছাকাছি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি যাবো, বললেন যে না তুমি এখনো ছোট, সরাই দিলেন। বাচ্চা খুশি হলেন না, আমাদের বাচ্চা ছিল, ওই ফুটা ফাঁকা মা বাবার বাচ্চা ছিল, কোরবানি মুখে হাতা খাটলো আমাদের বাচ্চা ছিল, আমরা হলে কি করতাম, আরে মরিশাত তো যে বয়ান করলো এত রক্ত যেভাবে গরম হয়েছিল চলে গিয়ে সারছিলাম, কিন্তু কোন রকম নিজেকে বাঁচাই চলে আসছে না, বাচ্চা একটু পিছনে চলে গেলে ঘুরে আসলেন যে ইয়ারসাল্লাহ আপনি তো আমার খালি বছরটা শুনি আমাকে একটু পিছিয়ে দিলেন, বলে যে এখনো সময় হয় নাই, কিন্তু যারা যাইতেছে তাদের সাথে লম্বা তো আমি কম না, তাতে তো এটা ছোট না, পায়ের উপরে দাঁড়িয়েছে, আঙ্গুলের উপর দাঁড়ায় উঁচা হয়ে গেছে, আঙ্গুলের দাঁড়ায় উঁচা হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আগ্রহ দেখে মানা করে দিতে লজ্জা পেয়ে গেলেন, বলে ঠিক আছে চলো। তার একজন সেও তার বয়সে, তাকে নবী যে শুনাই দিচ্ছিলেন, কিন্তু সে দেখল যে সে যদি আঙ্গুলের উঁচা হয়ে দাঁড়ায় তাতে ওর মতো হইতে পারবে না, এর কর্তে তো ছোট ছিল। তার কানে কানে বললো যে ভাই তুমি তো কবুল হয়ে গেছো, তোমার কোনো সমস্যা নেই, আমি দেখি আর একটা সুরত বের করতে পারি কিনা, আমি দেখি নবীর কাছ থেকে অনুমতি নিতে পারি কিনা যে তোমার সাথে আমি কুস্তি করবো, আর তোমাকে আমি নিচে ফেলাই দেবো। আর বললো তো ওর গায়ের চেয়ে আমার গায়ে শক্তি বেশি, তুমি একটু নিচে পড়লে কোনো সমস্যা নাই, আমার জন্য আল্লাহর রাস্তাতে যাওয়ার সুযোগ হয়ে গেছে, সুযোগ হয়ে আসবে। তুমি যে পাস তা তো পাশে, তুমি তো রিপিট হয়ে গেছো মেরে মহতরাম দোস্তাদ বুঝবো, কোরবানি যত থাকবে তত বেশি ইমান পাকবে, তত বেশি কি হবে ভাই, ইমান পাকবে, ইমানকে পাক্কা করতে হবে। মেরে মহতরাম দোস্তরবি কিন্তু ইমানের হেফাজত করা লাগবে, ইমানের হেফাজত হবে কিসের দ্বারা, মেরে মহতরাম দোস্তরব ইমানের হেফাজত হবে মহলের পরিবর্তনের দ্বারা। যেই মহলের থেকে থেকে আমি চলে গেছি, যেই মহল আমাকে দুনিদার বানাই দিছে, যেই মহল চব্বিশ ঘন্টা আমাকে দোকানদার হিসেবে মনে করাই দেয়, চাকরিজীবী হিসেবে মনে করাই দেয়, যেই মহল আমাকে এক অবস্থায় থাকতে দেয় না, মসজিদেরই যেরকম থাকি মসজিদের বাইরে গেলে দোকানে গেলে ওই রকম থাকতে পারি না, দোকানে এনে যে মসজিদে যেরকম থাকি মসজিদ থেকে বের হয়ে যখন কোনো আত্মীয় স্বজনের বিয়ে সাথে অনুষ্ঠানে যাই তখন আমার লেবাস পোশাক ওইরকম থাকে না, আমার রং কাঁচা হয়ে গেছে, উঠে যায় একভাবে থাকে না, সাদা ফেকাশে হয়ে যায়। মেরে মহতরাম দোস্তর বুঝব, যখন নাকি আমার ওই পরিবেশ থেকে আমি নিজেকে দূরে সরাবো, পরিবেশ থেকে পরিবর্তন করব, নিজের মহলের থেকে অন্য কোথাও যাব, তখন আমার ইমান পাকা হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কুফরিয়া শিরিকের পরিবেশ থেকে বের করে নিয়ে গেলেন, যেখানে থেকে হবে না, এখানে শিরিকের পরিবেশ, এখানে যার অধীনে তুমি আসো, যার আদরে তুমি আসো, সে নিজে বলে যে আনা রব্ব তোমার আনা, এখানে থেকে হবে না, কিন্তু মুসা আলাইহিস সালাম তাকে খোলা মানতেন না, হবে না তবুও হবে না, বের করে নিয়ে আসলেন আল্লাহ তাআলা, বের করে নিয়ে আসলেন, বের করে নিয়ে সে একদিন আল্লাহ তাআলা বললেন ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, ও মুসা আপনি অত্যন্ত মহা পবিত্র একটা জায়গাতে আসছেন, ফখলান আলাই, আপনি জুতা খুলে ফেলেন, আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে, কেন নিয়ে আসা হয়েছে, আপনাকে ইমানি তালিম দেওয়ার জন্য। মেরে মোস্তরাম দোস্তর বুজুর্গ, সে কি তালিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা আবুদুনি, একমাত্র আমি হইলাম আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং আমারই ইবাদত করেন। মেরে মোস্তরাম বুজুর্গ মহল বদলাবে তারা ইমানের মধ্যে হেফাজত হয়, ইমান হেফাজতের অভিযুক্ত হয় মহলের বদলের দ্বারা। মেরে মোস্তরাম দোস্তর বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে দেখো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহলের মধ্যে বদলাইছেন, মহলের বদল করছেন, বলে যে এরা কি, অনেকে বলে যে এদের কাছে যাইয়ে কি হবে, অনেকদিন গেলাম, অনেকদিন শুনলাম, অনেকদিন বসলাম, এদের কাছে খালি বলে যে ইমান বানাও, আমল বানাও, ইমান বানাও, আমল বানাও, এদের কাছে তো আর কিছু নাই, না নিশ্চয়ই আমাদের কাছে আর কিছু নাই, আর কিছু দরকারও নাই, আর কিছু কি নাই, দরকারও নাই, কারণ ইমান যখন বললে, ইমান যখন আসবে তখন আল্লাহ তাআলা দিলের দরজাকে খুলে দিবেন, দিলকে দিলের সামনে আল্লাহ তাআলা রাস্তাকে খুলে দিবেন, আমলের রাস্তাকে খুলে দিবেন, আমানের রাস্তাকে খুলে দিবেন, আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার রাস্তাকে খুলে দিবেন, গুনাহের থেকে বাঁচার রাস্তাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। শুধু ইমান হইলে হইল, ইমান যদি ঠিক হয়ে যায়, মেরে মহতরা দোস্ত বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইটার জন্যই প্রেরিত ছিলেন, সারা আফ্রিকার মানুষের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অনুরোধ, অনুরূপাতে সারা দুনিয়ার সকল মানুষের জন্য মানুষের দায়িত্ব প্রাপ্ত সব যেমনি ভাবে আমাদের নবীর আলমী নবী কোন ভাবে ওই নবীর এক একজন উম্মত হলো আলমী উম্মত, আমি আপনাকে সারা দিনের মানুষের জন্য নবী পাঠাইছি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই উম্মত, এক একজন উম্মত সারা দিনের মানুষের জন্য উম্মতের হার তরকা, উম্মতের হার হাস, চাই গরিব হোক চাই ধনী হোক, চাই শহরে হোক গ্রামে হোক, চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, চাই জোয়ান হোক অথবা বোড়া হোক, তাকে সারা দুনিয়ার জিম্মাদারি দেওয়া হয়েছে, তাকে ঘরে বসে থাকার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি, কোনো অনুমতি দেওয়া হয়নি। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার অত চিন্তা করার দরকার নাই, পরেশানির দরকার নাই, আপনি তো শুধু তাদের কাছে দাওয়াত দিতে থাকেন, তাদেরকে রাখতে থাকেন, তাদেরকে পৌঁছাইতে থাকেন। আপনার মেহনত, আপনার কোরবানি যখন পুরো হয়ে যাবে, আপনার কোরবানি যখন পুরো হয়ে যাবে তখন আমার কামটা আমি করব। যারা আমার কাছে তাদের অতীত সম্বন্ধে মাপ চাইবে তাদেরকে তাওবা করতে, তাওবাকে কবুল করে আমি তাদেরকে ইমানের দৌলত দিয়ে দিব, আর যারা মাপ চাইবে না তাদেরকে আমি কঠিন আজাদ দেব, কঠিন আজাদ দেব। মেরে মোস্তরা দোস্তর বুঝব, আমাদেরকে তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত এই জন্য বানাইছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো অনুমতি নেই, থাকবেন না, আমাদের সকলের জিম্মায় এই কাজ। যেভাবে সাহাবাদের বাচ্চা বাচ্চা পর্যন্ত তাদের সামনে দিন ছিল, তাদের সামনে দাওয়াত ছিল, অন্য কোনো ব্যস্ততা তাদের সামনে ছিল না, অন্য কোনো ব্যস্ততা তাদের সামনে ছিল না। মেরে মোহতারা অন্তঃস্থ আমাদের সকলের জিম্মাই হল এটা, যে দুনিয়ার শেষ প্রান্তের মানুষটা পর্যন্ত তাদের কাছে দিন আমাকে পৌঁছাইতে হবে, কোরবানির সাথে, মুজাহাদের সাথে, মহলের তকদিরের সাথে। ইমানকে বানাইতে হবে, ইমানকে বাঁচাইতে হবে, ইমানকে পাক্কা করতে হবে, ইমানকে বাঁচাইতে হবে, ইমানকে দুনিয়া শেষ পর্যন্ত ছড়াইতে হবে। তাই হজরত ইউসুফ আলাইহিস সালাম বলতেন যে দেখো তোমরা ওই মেহনত শুরু করছো, ক্লান্ত হয় না, ক্ষান্ত হয় না, ছেড়ে দিও না, দেখো সূর্যের দিকে লক্ষ্য করো, সূর্যটা সকালবেলা ওঠে ছোট্ট লাল রঙের একটা তাওয়ার মতো, লাল রঙের একটা তাওয়ার মতো, বাস ওই লাল টুকুই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। যখনই যত সময় বাড়তে থাকে আস্তে আস্তে আলো ছড়াইতে থাকে, আরো বাড়তে থাকে, ছড়াইতে থাকে, দ্বিপ্রহর যখন হয় তখন এমন আলোকিত হয়, এমন আলোকিত হয় যে কোন বাপের কথা ছাত্র আছে যে সূর্যের দিকে একটু তাকাই দেখে দেখতে পারবে, কেউ দুপুরের উদ্দেশ্য প্রচন্ড গরমে সূর্যের দিকে তাকাইতে পারবে না। মেরে দোস্তরা দোস্তর বুজুর্গ, এটা কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা সূর্যের জন্য যে নির্ধারিত রাস্তা ঠিক করে রাখছেন, উদয় হওয়ার জায়গা এবং তার চলার পথ, কশন কিতাজিবির ব্যবস্থা করলেন না, তার চলার পথ কোন দিন কোন কত ঘন্টায় কত মিনিট কত সেকেন্ডে কোথায় থাকতে হবে তাকে এই ঠিক করে রাখছেন। যতদিন পর্যন্ত সূর্য তার উদয়ের জায়গা অর্থাৎ তার জন্য যে আল্লাহ তাআলা নীতিমালা ঠিক করে রাখছেন ওই নীতিমালাকে অনুসরণ করতে থাকবে, এতদিন পর্যন্ত সূর্য দৈনিকই উদয় হবে আর দৈনিকই তার আলো তেজ হইতে থাকবে, প্রখর থেকে প্রখর করা হবে। কিন্তু সূর্য যেদিন তার নীতিমালাকে ভঙ্গ করবে, আর পূর্বদের থেকে উদয় হবে না, আর নির্দিষ্ট কক্ষপথে চলবে না, মেরে মহতারা অবস্থার বুজুর্গ, ওই পশ্চিম দিক থেকে যেদিন উদয় হবে সেদিন সূর্যের দ্বারা মানুষের যে এতদিন পর্যন্ত উপকৃত হয়েছে রোজগার পাইতেছিল এটা শেষ হয়ে যাবে। মেরে মহতারা অবস্থা বুজুর্গ, তাই হজরত ইউসুফ বলতেন যে তোমরা কাম দাওয়াতের কামকে শুরু করো এবং দাওয়াতের কামের গতিতে নবীওয়ালা তরিকাতে আল্লাহ তাআলাকে রাজি করার জজবায়, আল্লাহ তাআলাকে রাজি করার জজবায় তোমরা কামকে করতে থাকো, মানুষের হক আদায় করতে করতে করতে থাকো, আল্লাহ তাআলাকে রাজি করার জজবায় করতে থাকো, আল্লাহ তাআলা তোমাদের গতিকে বাড়াই দিবেন, আল্লাহ তাআলা তোমাদের হেদায়ত, তোমাদের মেহনতের দ্বারা হেদায়তের নূরকে সারা দুনিয়াতে ছড়াই দিবেন, সারা দুনিয়াতে ছড়াই দিবেন। মহতারাম তা বুজুর্গ, আমাদের সকলের জিম্মাই হলো এটা, আমাদের জিম্মাদের এটা, এটা আল্লাহ তাআলা আমাদের জান মানুষকে গলত জায়গাতে রাখতেছে, জান মাল দুনিয়াকে সাজানোর পিছনে, দুনিয়াকে গুছানোর পিছনে, দুনিয়ার সম্পদের পিছনে, দুনিয়ার সুখের শান্তির পিছনে লাগতেছে, এটা আমাদের একটা ভুল, এটা আমাদের একটা গলত গলতি। কারণ আল্লাহ তাআলা এর কোনো সুযোগ আমাদের জীবনে রাখেন নাই, কারণ আমার জান, আমার জান আর আমার মাল পুরোই আল্লাহ তাআলার কাছে বিক্রি করা জিনিস, বিক্রি হওয়া জিনিস, এখানে আমার যা ইচ্ছা তাই খরচ করার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা যেখানে আমাকে খরচ করতে বলছেন ওইখানেই আমাদেরকে খরচ করতে হবে। মেরে মহতারাম দোস্তের বুজুর্গ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সাহাবারা বায়াত হয়েছেন। সাহাবারা বলেন যে আমরা নবীর হাতে বায়াত হয়েছি, নবীর হাতে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে মানব কান দিয়ে শুন, কান খুলে শুনবো, শোনার হক আদায় করে শুনবো এবং মানার হক আদায় করে মানবো, চাই যে কোনো অবস্থায় হোক না কেন, সুখে থাকি আর দুঃখে থাকি, আর স্বচ্ছলতা থাকি আর দারিদ্রতার মধ্যে থাকি, যে কোনো অবস্থার মধ্যে থাকি, মনে চা চান না চান, সর্ব অবস্থার মধ্যে আমরা আপনাকে মানবো। মেরে মহতরাম দোস্তের বুজুর্গ, ওই যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত হয়েছিলেন তাদের মধ্যে একজন হযরত আবু ইবনে সাদিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাজের বুড়া বৃদ্ধ মানুষ, আর এমন একটা স্বতন্ত্র পুরুষ হযরত আবু ইবনে সাদিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল যেটা আর কারো ছিল না, কারো ভাগ্য হইতে ছুটে নাই, সেটা হলো নবীজির মেজবান সর্বদত্তম মদিনাতে যাওয়ার পরে নবীজি যার করে মেহমান হয়েছিলেন। 92 বছর বয়সে রওনা দিলেন, জামাত বন্দি হইলেন, রওনা দিলেন সাথীরা সব ওনাকে বুঝাইতে লাগলেন যে কোরআন মতে আছে যে অসুস্থ যারা তাদের না গেলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বিভিন্নভাবে বিভিন্ন জনে বুঝাইতে লাগলেন। হয়তো তাবো ইমান খালি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হ্যাঁ বের হব না তো কি করব, আর তো কোনো রাস্তা দেখতেছি না, আর তো কোনো উপায় দেখতেছি না, কারণ আল্লাহ তাআলা নিজে বলতেছে যে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহ রাস্তাতে বের হও, ভারী হও পাতলা হও, সুস্থ হও অসুস্থ হও, জওয়ান হও বুড়া হও, তুমি আল্লাহ রাস্তাতে বের হও, আল্লাহ তাআলার আয়াত আমাকে ঘরে বসে থাকতে দিতেছে না, সুতরাং আমাকে আর বিধানের চেষ্টা করো না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, আমি যাব। রওনা হয়ে গেলে কিছুদূর যাওয়ার পরে খুব অসুস্থ হইলেন, এমন অসুস্থ হইলেন যে সামনে আর চলার মতো কোনো অবস্থা নাই, আবার পরামর্শ বসলে ওনাকে নিয়ে কি করা যায়, হয়তো আবু ইমাম খালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জিজ্ঞাসা করা হলো তখন বললেন যে শোনো, হইতে পারে যেখানে আমাদের যাওয়ার কথা ওই লোকে যাওয়ার আগেই ওইখানে পৌঁছার আগে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, যদি আমার ইন্তেকাল হয়ে যায় যেখানে আমার ইন্তেকাল হবে ওইখানে তোমরা আমাকে দাফন করো না, আমাদের লাশটা আমার লাশটাকে গোসল টোসল দিয়ে তোমাদের সাথে নিয়ে চলো, যেখানে তো যেখানে আমাদের যাওয়ার কথা দুশ্মনের সামনে যেখানে তোমরা দাঁড়াবে তোমাদের পায়ের নিচে আমাকে কবর দিও, ওই এলাকাতে আমাকে কবর দিও। কেয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে এই কেয়ামতের ময়দানে নবীজি উপস্থিত থাকবেন, আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলাফায়ে রাশেদা থাকবেন, আশারায়ে মুবাশশারা থাকবেন, সমস্ত আনসার থাকবেন, সমস্ত মহাজেরা থাকবেন, সমস্ত মহাজেরা থাকবেন, আমার পরিচিতরা থাকবেন, ওই দিন যখন কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার ওই ভাইদের সাথে আমাকে সামনে আমাকে জিজ্ঞেস করবেন আবু আইয়ুব কি নিয়ে আসছো, আমি তখন বলবো যে আল্লাহ কিছুই নিয়ে আসতে পারিনি, যতদিন পর্যন্ত ফিরে গেছিলাম তোমার আবু আইয়ুবের পা তোমার রাস্তায় চলতেছিল, যখন তোমার আবু আইয়ুব মারা গেছে তখন তোমার আবু আইয়ুবের লাশ তোমার রাস্তায় চলছে, এছাড়া আর কিছু নাই। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, যতদিন পর্যন্ত ওই মসজিদের সাথে সম্পর্ক রেখে কোরআনের তালিমকে নিজের জন্য নিজস্ব তালিম বানাবে যে কোরআনের তালিমই হলো আমার তালিম, অন্য কোনো তালিম মুসলমান তার নাই, কোরআনের তালিমই তালিম, হাদিসের তালিমই তালিম, শুনবে হাদিসের মধ্যে যে মসজিদে আসলে কষ্ট হইলে রাত্রে আসলে কিলাম, দিনে আসলে কিলাম, ঝড়া আসলে কিলাম, ঠান্ডার মৌসুমে আসলে কিলাম, মেরে বান্ধবার রাত্রিতে আসলে কিলাম, এগুলো শুনবে আর কোরআন তালিম কোরআনের তালিম অনুযায়ী নিজের জীবনকে করবে, কোরআনের তালিম অনুযায়ী দাওয়াতে করবে, রাজা রাজা রসুলের করবে না যে কোনো ফিকির নাই কোনো চিন্তা নাই, রাস্তা বের হওয়ার পরে জিজ্ঞাসা করতেছে ভাই গত সপ্তাহে জামা কোন দিকে গেছিল, কোথাটা সপ্তাহে এই দিকে গেছিল, আচ্ছা ঠিক আছে আমরা এই দিকে যাই, অন্ত কতক্ষণ ঘুরে গেছে গাছতে, আরে না গাছ হইতে হবে কোরবানির সাথে, গাছ হইতে হবে ফিকিরের সাথে, গাছ হইতে হবে দরদের সাথে, এক একজন মানুষকে নিয়ে আমি চিন্তা করব, আমার ঘরকে নিয়ে আমি চিন্তা করব, মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ ঘরের আমলকে নিয়ে চিন্তা করব, ঘরের তালিমকে নিয়ে চিন্তা করব, মসজিদের আড়াই ঘন্টা নিয়ে আমি চিন্তা করব, মসজিদের রোজানা মেহরুদের চিন্তা করবো, মশারণের চিন্তা করব। আপনারা সকলেই জানেন এই কথাটা, কোন মানুষ যদি তার ঘর সম্বন্ধে বেখবর হয়ে যায়, তার ছেলে কোথায় আছে ছেলে কি করে খবর নাই, মেয়ে কোথায় আছে মেয়ে কোথায় যায় খবর নাই, বোন কখন আছে তখন যায় খবর নাই, মার গতিবিধি কি কোনো খবর নাই, সে দুদিন পরে সংসার কি তার কন্ট্রোলে থাকবে? দুদিন পরে সংসার কন্ট্রোলে থাকবে না। মেরে মহতরাম দুর্গ, এই দাওয়াতের মেহনতের যে আমলগুলো আছে, এই আমলগুলোর সাথে আমাদের জন্য বেখবরই বেখবরই ভাব না হয়। বাইরের নকল হরকত, ভিতরের নকল হরকত, মাকামের নকল হরকত, জেরুনের নকল হরকত, এদের সাথে যেন আমার বেখবরই ভাব না হয়, এদের সাথে যেন আমার সম্পর্ক থাকে, আমি সার্বিকভাবে সংযুক্ত থাকি, যেইভাবে মশালার সাথে জুড়ে থাকি, মসজিদের মসজিদওয়ালাদের সাথে থাকি, আমি যেখানেই থাকি মসজিদওয়ালা, বাজারে থাকি মসজিদওয়ালা, দোকানে থাকি মসজিদওয়ালা, রাস্তায় থাকি মসজিদওয়ালা, সেজন্য এই বাজারে সবই কাম করতেছেন, মসজিদ তার অন্তর মসজিদের সাথে জুড়ে আছে, তার অন্তর মসজিদের সাথে জুড়ে আছে। মেরে মহতর অন্তর বুজুর্গ, এদের সম্বন্ধে আসেন ছায়ার নিচের জায়গা পাওয়া সুসংবাদ হয়ে গেছে। আমি যদি মসজিদওয়ালা হিসেবে থাকি, আমি যদি মসজিদওয়ালা হিসেবে জীবনযাপন করি, তো মেরে মহতর অন্তর বুজুর্গ, আমার ইমানের হেফাজত হবে জায়গা বদল করার দ্বারা। এই আল্লাহ রাস্তাতে যাওয়ার জন্য যেটা বলা হয়, সেটা হলে ইমানের হেফাজতের জন্য জায়গা বদলের দ্বারা ইমানের হেফাজত হবে। মেরে মহতর অন্তর বুজুর্গ, এটা যেন আমরা কোনো রেওয়াজি না বানাই, কোনো রুসুমি না বানাই, আমি বদল করতেই থাকবো, আমি বদল করতেই থাকবো, যাতে আমার ইমানের হেফাজতে দেওয়াল, আমার ইমানের হেফাজতে দেওয়াল মজবুত থেকে মজবুত তর হইতে থাকে। কি বলেন, ইমানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ, দুনিয়ার শেষ প্রান্তের মানুষটা পর্যন্ত আমি আমার ইমানকে পৌঁছাইতে থাকবো। নিজের জান আর মাল যেটা আল্লাহর কাছে বিক্রি করা হয়ে গেছে, নিজের ইচ্ছা কোনো খরচ করার সুযোগ নাই, জান মালকে খরচ করে দিনকে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে থাকবো, পৌঁছাবো তো ইনশাআল্লাহ। بس میرے بھائیوں دوستوں حضرت اور بزرگوں، شروع میں میں نے عرض کیا تھا کہ جو چیز بناتا ہے اسے کیا مقصد معلوم ہوتا ہے، اس بنانے والے کے طریقے پر استعمال ہوتا ہے تو نفع سامنے آتا ہے۔ اللہ جل جلالہ امن والہ، وہ ہمارے خالق ہیں، وہ ہمارے مالک ہیں، انہیں نے ہمیں آدم سے وجود دیا ہے۔ یہ دو باتیں یاد رکھنی ہے، ہم رب العالمین کے بندے ہیں، ہم رب العالمین کے بندے ہیں۔ رحمت للعالمین صلی اللہ علیہ وسلم کے امتی ہیں، بندے ہونے کے ناطے ہماری زندگی کا مقصد خدا کی بندگی ہے، ایمان سے لے کے اخلاق تک ہم خدا کے خلیفہ ہیں، خدائی صفات کا مظہر بننا ہے۔ ہمیں ہمارے نبی نے سبق پڑھایا، تخلقوا باخلاق اللہ، خدائی صفات کا مظہر بن جاؤ، وہ رحیم ہے، وہ کریم ہے، وہ فضل درد میں کرتا ہے، وہ ستار العیوب ہے۔ جب بندے بنے اس کی بندگی کے ساتھ، رحمت للعالمین کی امت میں ہے کہ ہمارے آقا مولا محمد صلی اللہ علیہ وسلم آسمانوں کی تمام مخلوقات کے حق میں، زمین کی، سمندروں کی، پہاڑوں کی، ہر مخلوق کے حق میں آپ رحمت ہیں۔ ہمیں نبی کے کام کو کام بنا کر، نبی والے غم کے ساتھ، نبی والے فکر کے ساتھ، عالم پورے میں نبی کی نیابت میں رحمت بن کر جینا ہے۔ ہماری زندگی کا مقصد، ہم اسی کے لیے دنیا میں، ہماری مشکل تو یہ ہے کہ ابھی تو گھر والوں ہی کے لیے رحمت بنے ہوئے ہیں، ابھی تو پڑوسیوں کے لیے رحمت بنے ہوئے ہیں، بازار میں دکاندار گاہک کے لیے، گاہک دکاندار کے لیے، ماں باپ کے لیے اولاد، اولاد کے لیے ماں باپ، بیوی کے لیے شوہر، شوہر کے کے لیے بھی ہمیں زحمت بنا ہوا. خدا کرے خدا کرے ہمارے دلوں کی آنکھیں کھلے اور ہمیں یہ سبق یاد ہو جائے ہم رب العالمین کے بندے ہیں, خدائی کی بات کا مظہر بن کر جینا ہے اور ہم رحمت للعالمین صلی اللہ علیہ وسلم کے امتی ہیں. ہمیں ساری دنیا میں رحمت بن کر جینا ہے, اپنے گھر میں, اپنے بی بچوں میں, اپنے گاؤں قصبے میں, اپنے گلی کوچے میں, اپنے شہر صوبے میں, اپنے ملک میں, عالم کی پاس افادیم. یہ ہماری ذمہ داری ہے, ہم نے اب اس کو سمجھا دی ہے. اسی لیے اللہ نے ہمیں حضور پاک صلی اللہ علیہ وسلم کی برکت سے توبہ کی دولت دی ہے. اب تک جو ہم زحمت بن کے جی رہے ہیں, اے خدا تو ہمیں معاف کر دے, ہمیں نبی رحمت کے سائے میں نبی والے جذبے کے ساتھ. کیا آپ کا جذبہ کیا تھا؟ علماء نے لکھا ہے آپ کا جذبہ تھا انقاذ البشریت بقابلہا, انقاذ البشریت بقابلہا من النار الى الجنہ من الضلال الى الہدا. عالمی سطح پر قیامت تک آنے والا اللہ کا ہر بندہ اور بندی جہنم سے بچ کر جنت کے راہی ہو جائیں, گمراہیوں سے نکل کر ہدایت پر آ جائیں, غلط سے صحیح پر آ جائیں, ظلم سے نکل کر عدل و انصاف پہ آ جائیں, منمانیوں سے نکل کر رب شاہی پر آ جائیں. یہ حضور کا جذبہ ہے کہ اس جذبے کے ساتھ ہمیں اپنی زندگیوں کی ترتیب بنانی ہے. پوری جان پورا مال, آدھی جان آدھا مال, اب بالکل تھرڈ کلاس, بالکل تھرڈ کلاس. سال چار مہینہ کے راستے کی نقل و حرکت, آٹھ مہینے میں مقامی کام, آنے والی جماعتوں کی نصرت, مسجدوں کو مسجدوں میں آباد کے تعلیم کہلتے ہو رہے ہوں, ایمان کی مجلسیں ہو رہی ہوں, آنے والوں کو سینے سے لگایا جا رہا ہو, ہر ایک کو پہچانا جا رہا ہو, اس کی صلاحیت کو سمجھا جا رہا ہو, اسے ٹھکانے لگایا جا رہا ہو, مقام پر رہتے ہوئے اپنے بچوں کو, اپنے گھر کاروبار کو, اپنے کھیت چار کو دیکھتے ہوئے اور فرماتے تھے کام کو کام بناؤ. یہ کام تو کام کام کیسے بنے گا کہ جب کبھی ہمارے اپنے تقاضے, جب کبھی ہمارے اپنے تقاضے دعوت کے تقاضوں سے ٹکرائیں, وہ مقامی ہو یا بیرونی ہو, انفرادی ہو یا اجتماعی ہو, اپنی انفرادی معمولات, اجتماعی تقاضے, پیدل کے ہو, سواری کے ہو, اندر کے ہو, باہر کے ہو, دور کے ہو, قریب کے ہو, جب کبھی دعوت کے تقاضے ہمارے تقاضوں سے ٹکرائیں تو ہم اسے رمضان کی ترتیب پر لے آئے. رمضان میں کھانا پینا چھوڑتے نہیں ہے, خوب کھاتے ہیں, مزے مزے کے کھانے کھاتے ہیں. اب بھی ہمارا اللہ کیسا قریب, میرے بندے نے کھانا چھوڑ دیا, میرے بندے نے پینا چھوڑ دیا, اس کو تو میں بدلا دوں. فرماتے تھے کہ بس کام کو کام بنانا ہے اس طرح کہ اپنے دعوت کے تقاضوں کے ٹکراؤ پر اپنے تقاضوں کو مؤخر کرنا, دعوت کے تقاضوں کو ختم کرنا, اسی کو خدا اب کام بنا. پھر تو ہمارے بھی بچے بھی دین بن جائیں گے, ہمارا کھانا کمانا دین بن جائے گا, ہمارا کھانا کمانا دعوت بنے گا, ہمارا کاروبار کرنا دعوت بنے گا, ہمارا گھر کی شادی دعوت بنے گی, اور پھر ہم نے شہر کی آواز ہوگی ان صلاتی و نسکی, ان صلاتی و نسکی و محیائے و مماتی للہ رب العالمین. کھاتا ہوں دعوت کے لیے, پیتا ہوں دعوت کے لیے, جیتا ہوں دعوت کے لیے, مرتا ہوں دعوت کی راہ میں, اسی ہے دعوت کی راہ کی مطلب ہے دعوت کے تقاضوں. اسی لیے حضرت ابراہیم اور حضرت یعقوب علیہ السلام کی تسلیمات نے اپنے بیٹوں کو وصیت کی تھی، وبصا بها ابراہیم وبنیہ ویعقوب یا بنی ان اللہ اصطفا لکم الدین. پیارے بچوں، حضرت ابراہیم اور یعقوب علیہ السلام نے اپنے بچوں سے کہا تھا، پیارے بچوں، اللہ نے تمہارے لیے دین پسند کیا ہے، دین ہی پہ جیو اور دین ہی پہ مریو، فلا تموتن الا وانتم مسلمون. ہمیں ہمارے آقا محمد صلی اللہ علیہ وسلم نے دین کے ساتھ، کیونکہ اب کوئی نبی نہیں، اب کوئی پیغمبر نہیں، آپ کی میراث ہر امتی کے ذمے، آپ کی ذمہ داری، اس لیے ہمیں تمہیں دین دیا ہے اور دین کی محنت دی ہے، فلا تموتن واعبد ربك حتى يأتيك اليقين ولا تموتن إلا وأنتم مسلمون. کرتے کرتے مریو، کرتے کرتے مریو، مرتے مرتے کر جائیے، خدا مجھے بھی قبول فرمائے، خدا تمہیں بھی قبول فرمائے. اب تک کی جتنی جان، مال، جذبات، صلاحیتیں جتنی اپنی منمانیوں پر لگائی، اللہ سے اپنی طرف سے، اپنے ماں باپ بھائی بہن کی بچوں کی طرف سے، محمد صلی اللہ علیہ وسلم کی پوری امت کی طرف سے اس وقت ماں بنیں گے، آج سے الفا ارادے کے ساتھ، آج کا میرا سانس لینا، میرا پانی کا دودھ پینا، میرا بیٹھنا، میرا چلنا، میرا سننا، میرا سوچنا، للہ رب العالمین، بندہ ہوں، بندگی کے ساتھ رہوں گا، امتی ہوں، نبی کی نیابت کے ساتھ رہوں گا، خدا مجھے تمہیں قبول فرمائے. اس کی ہمتیں کرو، ارادے کرو اور اپنے آپ کو دو. میرے محترم دوستوں، بزرگوں والے، جی আমি প্রথমে যে কথাটা আরোপ করছিলাম সেটা হলো যে নির্দিষ্টের বাড়ায় আবিষ্কার করে সে জিনিসটা কি মাপসাদে কি উদ্দেশ্যে বাড়াইছে এটা সে সবচেয়ে ভালো জানে। এই জিনিসটার ব্যবহার পদ্ধতি কি, কিভাবে ব্যবহার করলে তার মধ্যে যে উপকার হওয়ার, মানুষের লাভবান হওয়ার যে দিকটা আছে ওই দিকটা তার সামনে ফুটে আসবে, এবং কিভাবে ব্যবহার করলে সে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এ বানানোলা ব্যবহার সবচেয়ে ভালো জানেন। অনুরূপভাবে এ কথা আমরা সকলেই বিশ্বাস করি এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা এটাকে ব্যবহার করি সমস্ত জিনিসে, তাই যে কোনো আবিষ্কারই হোক না কেন বানানোলার নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবহার করি। মেরে মহতরাম দোস্ত বুঝব, আমরা কি কখনো চিন্তা করলাম যে আমাদের বানানোলাকে, আমাদের বানানোলা একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাই আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলাই আমাদের খালেক, আল্লাহ তাআলাই আমাদের মালিক, আল্লাহ তাআলাই আমাদের রিজিক দেন, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করনেওয়ালা, আল্লাহ আমাদেরকে মাফ করনেওয়ালা, আমাদের দোষ ত্রুটি লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে আল্লাহ তাআলা ঢেকে রাখছেন, একমাত্র আল্লাহ তাআলাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব কেন দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন এই শ্রেষ্ঠ মখলুক হিসেবে বানালেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার একটা মকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, সেই মকসাদটা কি? সেই মকসাদটা হল, সেই মাকসাদটা হল আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের রব, আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা আমাদের মাবুদ আর আমরা হতে হইলাম আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা মাবুদ আর আমরা হলাম বান্দা, আমরা হলাম বান্দা, আল্লাহ তাআলা বান্দা হওয়ার সুবাদে আমাদের জীবনের সর্বপ্রথম এবং সর্বশেষ এবং একমাত্র কারণই হল আল্লাহ তাআলার বন্দেগী। আল্লাহ তাআলার বন্দেগী কিভাবে করতে হবে, আল্লাহ তাআলার বন্দেগী করতে হবে ইমানের থেকে শুরু করে নিয়ে আখলাক পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী পরিচালনা আমাদের করতে হবে। যেখানে যেখানে আল্লাহ তাআলার হুকুম আছে, যত রকমের হুকুম আছে, সমস্ত হুকুমকে আল্লাহ সমস্ত হুকুমকে পুরা করতে হবে। আল্লাহ তাআলা তার পরিচয় দিতে দিয়ে যতগুলো গুণবাচক নামকে আল্লাহ তাআলা ব্যবহার করছেন, কতগুলো গুণবাচক নাম আমার মাধ্যমে প্রকাশ করতে হবে, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কিভাবে জীবনযাপন করবে, ও মানুষেরা কিভাবে জীবনযাপন করবে, তোমার জীবনকে কিভাবে সাজাবে, বলে তোমার জীবনকে সাজাও তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহ তাআলার আখলাকের রঙে তোমার জীবনকে তুমি সাজাও, আল্লাহ তাআলা মাফ করে দেন বান্দাদেরকে, আমার মধ্যে মাফ করে দেওয়ার সুযোগ গুণ থাকতে হবে, আল্লাহ তাআলা বড় দয়ালু, আল্লাহ তাআলা বড় মেহরবান, আল্লাহর বান্দাদের সামনে সাথে আমার সাথে দয়ালু ভাব এবং মেহরবানি ভাব আমাদের থাকতে হবে, আল্লাহ তাআলা মানুষের বান্দার দোষকে কবুল করে রাখেন, আমার মধ্যেও এই জিনিস থাকতে হবে, আমি যেন আমার ভাইয়ের দোষকে কবুল করে রাখি, অর্থাৎ আল্লাহ তাআলার যত সিফাত আছে সমস্ত সিফাতকে তুমি নিজের মতো প্রকাশ করো, কারণ হলো তুমি হলেন আল্লাহ, তুমি হলে আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলার সিফাতকে তোমার মাধ্যমে প্রকাশ করা লাগবে। তো মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, একদিকে যেমন আমরা রব্বুল আলমিনের বান্দা অনুরূপ ভাবে, আর একদিকে আমরা রহমতুল আলমীর উম্মত, রহমতুল আলমিনের উম্মত, আল্লাহ রব্বুল আলমিনের বান্দা হওয়ার কারণে আমাদের যে বান্দিগি আমাদের উপর আমাদের জন্য জরুরি, আমাদের জন্য করণীয়, অনুরূপ ভাবে রহমতুল আলমিনের উম্মত হওয়ার কারণে আমাদের জিম্মা হয়ে গেল নবীওয়ালা কাজ, নবীওয়ালা মেহনত, নবীওয়ালা দর্দ, নবীওয়ালা মেহনত, নবীওয়ালা মুজাহাদা, নবীওয়ালা জান মালের ইস্তেমালের যে রাস্তা তরিকা হয়েছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নবীজির আহমদ ছিলেন সারা আলমের জন্য, নবীজির আহমদ ছিলেন সারা আলমের জন্য, আর আমরা নবীর উম্মত হয়ে সারা আলমের জন্য রহমত হওয়া তো দূরের কথা, নিজের পরিবারের জন্য জানে দুশ্মন হয়ে আসবে, পরিবার আমাকে নিয়ে পরিশ্রম, প্রতিবেশী প্রতিবেশীকে নিয়ে পরিশ্রম, এক দোকানদারের কারণে আরেক দোকানদার পরিশ্রম, দোকানদারদের গুণমের কারণে খরিদ্দাররা পরিশ্রম, খরিদ্দারদের ধোকাবাজির কারণে দোকানদার পরিশ্রম, মেনে মহতরম দোস্ত বুজুর্গ, রাজার কারণে পূর্জা পরিশ্রম, পূর্জাদের কারণে রাজা পরিশ্রম, তুমি আর এমন কোনো জায়গা নাই কেউ বলবে যে আমি অমুকের কারণে নিরাপদ, আমি আর জনগণ কোনো দেশের জনগণের কথা বলবো না, যে আমি আমার দেশের পরিচালক যারা আছে, গভর্নর ক্ষমতায় যারা আছে তাদের কারণে আমি খুব শান্তিতে আছি, এদের কেউ বলবে না পরিশ্রম। তো মেরে মস্তরা দোস্ত বুজুর্গ, যদি আমি তো আমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আমি পরিশ্রম, তারা আমাকে নিয়ে পরিশ্রম, অথচ আমি রহমতুল আলমিন উম্মত, রহমতুল্লিল আলমিন মানুষের জন্য সারা জগৎবাসীর জন্য রহমত কি করেছিলেন, উনি কি চাইতেন, কি চাইতেন মেরে বস্তা অধ্যক্ষার বুজুর্গ, রহমতুল্লিল আলমিনের একটাই চাওয়া ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার চাওয়া পাওয়া শুধুমাত্র একটাই জিনিস, সেটা হলো দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ একবারে একটা গ্রাম, একটা অঞ্চল, একটা থানা, একটা জেলা, একটা প্রদেশ, একটা দেশ, দুনিয়ার পাঁচটা মহাদেশ, অর্থাৎ দুনিয়ার শেষ সেবার শেষ মানুষটা পর্যন্ত, তার বেলায় আমি এই জিনিসটাই চাই যে সকলেই যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, জান্নাতে তাদের ঠিকানাকে বানায় নেয়, গুমরাহির থেকে মুক্তি পায়, হেদায়তের পথ তারা হেদায়তের পথ তিনি বেতন খুলতে পারে, আল্লাহ তালার গণবের সীমানার থেকে মুক্তি পেয়ে আল্লাহ তালার আহমদের সীমানাতে যেতে পারে, আমি এই জিনিসটাই চাই, এটার জন্যই নবী মেহনত করছেন, এটার জন্যই তো ভাব, অন্য কিছু চাওয়া ছিল না, অন্য কিছু চাওয়া ছিল না। তো আমরা যখন নাকি রব্বুল আলমিনের বান্দা হওয়ার কারণে রবের এবাদত বন্দীর মধ্যে নিজের জীবনকে কাটাইব এবং আল্লাহ তালার মধ্যে যে সিফতগুলো আছে ওই সিফতগুলো আমার ভিতরে আল্লাহ তালার খলিফা হওয়ার কারণে আমরা ওই সিফতগুলো নিজের নিজেকে বহির্প্রকাশ করা হবে আমার বাবার মাধ্যমে, এবং রহমতুল্লাহ আলমের চাওয়া যেটা ছিল ওই চাওয়াটা যখন আমার নিজের জীবনে চাওয়া হয়ে যাবে, তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তখন আমার জীবনে একটা কথাই বাকি থাকবে, সেটা হলো ইন্না সালাতি অনুসুকি অমাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সুখ, আমার শান্তি, আমার চাওয়া পাওয়া, আমার শারীরিক এবাদত, আমার মানের এবাদত, আমার কোরবানি, আমার মুজাহাদা, আমার জীবন, আমার মরণ, এ একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমি আমার ঘরের ওই কথাটাকে রহমতুল্লিল আলমিনের তরিকায় ঘরের উপরে মেহনত করার যে তরিকা ছিল ওই তরিকাতে আমার ঘরে মেহনত করবো, মসজিদকে কেন্দ্র করে যে মেহনতের তরিকা ছিল ওই তরিকাকে আমি মসজিদের জন্য অবলম্বন করবো, আল্লাহর রাস্তাতে বের হওয়ার জন্য যে তরিকা রহমতুল্লাহ আলমীর ছিল ওই তরিকা আমি আল্লাহর রাস্তাতে বের হওয়ার জন্য আমি অবলম্বন করবো। তো মেরে মাস্তরা দোস্তা বুজুর্গ তখন সব জায়গার মধ্যে আল্লাহ আপনার একটা আমূল পরিবর্তন এনে দিলেন, আমূল পরিবর্তন আনলেন, এমন পরিবর্তন আনলেন যেই পরিবর্তনের অপেক্ষা মানুষ দীর্ঘদিন যাবৎ ছিল, ওই পরিবর্তন আসবে, এই তিনি একটা শান্তির ঠিকানা হয়ে যাবে, বাড়াবাড়ি কাটাকাটি থাকবে না, আখড়া সুন্দর হয়ে যাবে, দুনিয়ার মানুষ কেউ কারা করতে চাইবে না, কোনো মানুষের থেকে কোনো মানুষ কোনো আশা করবে না, বরং নিজের আমাদের অবস্থা ছিল নিজের অবস্থা যাতে গান আদান্ত করে গ্রহণ করার চেষ্টা করতেন, তারা তো দূরের কথা। মেরে মহতরা অবস্থা বুজুর্গ রহমতুল্লাহ আলমীর যদি খাতি উন্নত না হইতে পারি, যেই উদ্দেশ্যকে নিয়ে যদি মেহনত করতে যদি নিজেদের মেহনতের মাকসাদ বানাইতে পারি, নিজেদের মাকসাদ বানাইতে পারি এবং ওইভাবে মেহনত করতে পারি, আল্লাহ তাআলার হুকুম মতো ইমান থেকে শুরু করে নিয়ে আখলাক পর্যন্ত সব জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহ তাআলার হুকুমকে পুরো করতে পারি, আল্লাহ তাআলার খাঁটি বান্দা এবং আল্লাহ তাআলার খাঁটি খলিফা হতে পারি, তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ আমার চাওয়া পাওয়ার পরিধি আমার চাওয়া পাওয়ার পরিমাণ অনেকই কমে যাবে, শুধু একটাই বাকি থাকবে যে আমি সব কিছু আমার আল্লাহর জন্য, আমার জীবন আমার মরণ আমার সুখ আমার দুঃখ সব কিছু আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে। এটা হবে তখন যখন নাকি রহমতুল্লাহ আলমীর ওই মেহনতটাকে নিজের জিন্দগির মাকসাদ বানাবো, অর্থাৎ এই দাওয়াতের কামকে নিজের জিন্দগির মাকসাদ বানাবো, সারা দাওয়াতের কামকে জিন্দগির মাকসাদ বানাইছিলেন হাজির বলছেন এই দাওয়াতের কামকে জিন্দগির মাকসাদ বানানোর অর্থটা কি, এই কামের যে মাকসাদ বানানোর অর্থ হল আমার জীবনের তার থেকে কোনো টাকা না, এটা যদি দাওয়াতের কামের সাথে টাকায় এখন কাজটা শোনা হয়ে গেছে কিন্তু আবার দূরের একটা কাম এখন হঠাৎ করে আসলো, আমার তিন দিনে যাওয়ার কথা আসছে আমার সমস্যাটা আসলো, হ্যাঁ এখন আমার আল্লাহ সাথে বের হয়ে যাওয়ার কথা এখন আমার সমস্যাটা আসলো, যদি দুনিয়ার কোনো কাজের সাথে চাই ওই কাজটা ব্যক্তিগত হোক চাই পারিবারিক হোক চাই সামাজিক হোক যে কোনো টাকা যদি হোক না কেন এটা যদি দাওয়াতের কামের সাথে টক্কর খায় অর্থাৎ একই সময় উপস্থিত হয় তো বলেন যে তখন এটাকে রমজানের তরতিবে নিয়ে যাও, কি করো রমজানের তরতিবে নিয়ে যাও, রমজানের তরতিবটা কি রমজানটা কাকে বলে, যে আমাদের সময় নির্দিষ্ট একটা সময় পর্যন্ত খাওয়া দাওয়া করা যায় না, আরো কিছু নিষেধ থাকে, তাই কি রমজান মাসে মানুষে খাওয়া দাওয়া করে না, কেউ রমজান মাসে মানুষে খাওয়া দাওয়া করে না, বরং বেশি খায় আর ভালো খায়, কিন্তু তরতিব কায়েম করছে, শুভ সাদেকের আগে খাবে, বেলা দেবার পরে খাবে, খোদা আছে, পিপাসা আছে, খাবারের ব্যবস্থা আছে, সব কিছু রেডি আছে, তাতে খাবো না, কেন খাবো না, আমি আল্লাহর জন্য রোজা, কিসের জন্য রোজা, আল্লাহর জন্য রোজা, এই জন্য দিনে খোদা লাগলে খাবো না, ততই খোদা লাগুক আমি খাবো না, বেড়ে মাস্তরাম দশটা বুজুর্গ বলে যে যখন দুনিয়ার কামটা আমার দাওয়াতের কামের সাথে মোকাবেলা হবে তখন এটাকে রমজানের টাকা দিয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ দাওয়াতের কামটাকে আগে করতে হবে, দুনিয়ার কামটাকে বেলা দেওয়ার পরে দিকে রেখে দিতে হবে, অর্থাৎ একটু দেরি করে দিতে হবে, এই রমজানটা যদি খোদার টাকা থাকে খায় যাতে টাকা থাকে আল্লাহর জন্য পিছিয়ে করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ তাআলা এই যে বলেন রোজা আমার জন্য রোজার এবাদত আমার, আমি নিজে আমার রোজাদার বান্দার নিজে হাতে চুক্তি দান দেব, মেরে মহতরম দোস্তার বুজুর্গ অনুরূপভাবে দিনের তাকাজার কারণে দিনের তাকাজাকে যে একটু পিছিয়ে করে দিবে, মেরে মহতরম দোস্তার বুজুর্গ সে তার জীবনের পুত্রি পূর্তি ক্ষেত্রেই আল্লাহ তাআলার কাছ থেকে নিশ্চয়তা সাহায্য পাইতে থাকবে, বলে যে দাওয়াতের কামকে আমরা কোনো নেকি কামায়ের কাম মনে না করি, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের জিন্দগির মাকসাদ, নেকি কামায়ের কাম বহুত আছে, একজন পাঁচা মহিলা কুকুরকে পানি করে পান করে দিছে জান্নাতে চলে গেছে, রাস্তার থেকে পাথর সরাই দিছে সৎকা হয়ে গেছে জান্নাত পেয়ে যাবে, মেরে বর্তমান দোস্তরা শুধু নেটকে নেকি কামায় কাম নেকি কামায় কাম না বাড়ায় এটা আমাদের জিন্দগির মাকসাদ, এটাকে আমাকে করতে হবে, এটি আমাকে বাড়াবে, মেরে মহতরাম দোস্তরুযোগ এটাকে মাকসাদ না বাড়ানোর কারণে যেমনি ভুল আমার হয়ে গেছে অমনি ভুল দুনিয়ার হাজার হাজার মানুষেরও হয়ে গেছে, কেমন হয়েছিল আমি ভুল করছি না, এই জন্য আমি আল্লাহ তাআলাকে তওবা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তওবার সুযোগ দিয়েছেন। যতদিন পর্যন্ত নবী ছিলেন এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা উম্মতকে শাস্তি দেন নাই, আযাব দিয়ে ধ্বংস করেন নাই। নবীর সাথে আল্লাহ তাআলা ওয়াদা করতেন যে আপনার উম্মতরা যতদিন পর্যন্ত তওবা করবে এতদিন পর্যন্ত আমি তাদেরকে আযাব দেব না। মেরে মোহতরম দোস্তা বুজুর্গ, এক এক নবী এক এক জিনিস দিয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে ওসিয়ত করতেন যে আমি তোমাদেরকে দিন দিয়ে গেলাম, এই দিনকে পুরো করার আগে মরো না। আমাদের নবী আমাদেরকে দিনও দিচ্ছেন, যেহেতু আমাদের নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না, এটা আমাদের ইমানের অংশ। আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। অথচ দিনকে দিন কেমন পর্যন্ত থেকে থাকার জিনিস, দিন না থাকলে দুনিয়া থাকবে না। এই জন্য আমাদেরকে দিনও দিচ্ছেন, আমাদেরকে দাওয়াতও দিচ্ছেন। আর কি বলছেন, জবাব দেওয়ার হাতটা আয়াতিয়া চালি রাখেন, আল্লাহ তাআলার বান্দা হয়ে বন্দুকের মধ্যে মজবুত থাকো, রব্বুল আলামিনের বান্দা হয়ে বন্দুকের মধ্যে মজবুত থাকো, রহমাতুল আলামিনের উম্মত হয়ে দাওয়াতের কামের মধ্যে মজবুত থাকো, ততক্ষণ পর্যন্ত তোমার মত না আসে। এই জন্য মত পর্যন্ত দাওয়াতের কাম করবো তো ইনশাআল্লাহ, আগে যে ভুলগুলো হয়েছে সেটার জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ, তওবা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করবেন, এই কামের উপরে আমাদেরকে খাড়া করে দেন, সমস্ত মুসলমানদের উপরে খাড়া করে দেন। এই কামটা কেমন ছিল যখন নবী সাহাবাদের তিনি এই কাম করা শুরু করলেন, সাহাবাদের মধ্যে যোগ্যতার পয়দা হয়ে গেল, কোন সাহাবি তো পুরা জান আর পুরা মাল কেড়ে নিয়ে কামের জন্য প্রস্তুত হয়ে গেলেন, কোন কোন সাহাবি আধা জান আর আধা মাল কেড়ে এই কামের জন্য তৈরি হয়ে গেলেন। এরপরে আছে সবচেয়ে নিচের দরজাটা, সেটা হলো প্রতি বছর চার মাস আল্লাহর অস্ততা কাটছেন, আট মাস ঘরে মদিনাতে এক প্যাগলাস একটুকু, দিনের আধা মসজিদে, দিনের আধা পরিবারকে, রাত্রির আধা মসজিদে, রাত্রির আধা পরিবার পরিজনকে এইভাবে কাটাইতেন। এর নিচে মোমেনদের, মুসলমানদের, নবী সাহাবিদের এর নিচে কোনো দরজা ছিল না। কি বলেন, আমরা এর উপরে রাজি আছি না ভাই? এই জন্য হিম্মত করে তারা নগদ নগদ চার চার মাসের জন্য বলি, জি নগদ নগদ চার চার মাসের জন্য বলি, এই বছরের চার মাস আজকের থেকে শুরু করব। পুরে মজলে মে জিনকে অভি তক এক সাথ চাল নহীঁ লগে, 20 সাল সে জিল্লা।